الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلوات الله وسلامه على سيدنا محمد وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال الله سبحانه وتعالى إن الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير البرية وقال الله سبحانه وتعالى والعاديات ضبحا فالموريات قدحا فالمغيرات صبحا فأثرن به نقعا فوسطن به جمعا إن الإنسان لربه لكنود وإنه على ذلك لشهيد وإنه لحب الخير لشديد. وقال الله سبحانه وتعالى والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال رسول الله صلى الله عليه وسلم من فطر أخشى عليكم ولكن أخشى عليكم أن تبسط الدنيا كما بسطت على من كان قبلكم فتنافسوها كما تنافسوها فتهلككم كما أهلكتهم ألا فاتقوا الدنيا واتقوا النساء. وقال رسول الله صلى الله عليه وسلم ألا إن في الجسد مرغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب. وقال رسول الله صلى الله عليه وسلم إنكم على بينة من ربكم ما لم تظهر فيكم سكرتان سكرة حب العيش وسكرة الجهل تأمرون بالمعروف وتنهون عن المنكر وتجاهدون في سبيل الله فإذا ظهر فيكم حب الدنيا وسكرة الجهل لا تأمرون بالمعروف ولا تنهون عن المنكر ولا تجاهدون في سبيل الله فالقائمون يومئذ بالكتاب والسنة كالسابقين الأولين من المهاجرين والأنصار أو كما قال رسول الله صلى الله عليه وسلم قابل احترام بھائیو دوستو عزیزو اور بزرگو اللہ جل جلالہ عم نوالہ نے ہر موقع پر سب سے پہلے اپنا تعارف کرایا ہے, لوگوں مجھ کو پہچانو میں کون ہوں. یہاں تک کہ جن انبیاء کرام اور رسل عظام علیہم الصلاۃ والتسلیمات کو اپنے بندوں اور بندیوں کی رہبری کے لیے, ہدایت کے لیے, راہ دکھانے کے لیے, اچھے برے کی تمیز کرانے کے لیے بھیجا, ان نبیوں اور پیغمبروں کو بھی سب سے پہلے اللہ نے اپنا تعارف کرایا ہے اور صاف کہہ دیا. دنیا اپنے علوم پر ہم جانتے ہیں, ہم جانتے ہیں, ہم جانتے ہیں. اللہ جل جلالہ عم نوالو فرماتے ہیں, وَعْلَمْ أَنَّهُ لَا إِلَٰهَ إِلَّا هُو. کیا جانتا ہوں, جانتا ہوں, جانتا ہوں. جاننے کی چیز یہ ہے, جسے تمہیں جاننا ہے وہ یہ جانو, اللہ اس کا غیر کوئی کچھ نہیں, جس شکل میں بھی ہو. نبیوں کو اپنا تعارف کرایا, مختلف راستوں سے کرایا, کبھی اسلحے کو ڈنڈا بنوا کر, کبھی اسلحے کو ڈنڈا بنا کر, کبھی ڈنڈے کو اسلحہ بنا کر, کبھی ابابیل کے راستے اپنی مدد بھیج کر, کبھی قوموں کو زمین میں دھسا کر, کبھی قوموں کو ہلاکت کے گھاٹ اتار کر, کبھی عین اس وقت میں جبکہ تمام دروازے بند نظر آ رہے ہیں, حتی اذا استيقظ الرسل وظنوا انهم قد كذبوا جاءهم نصرنا. ہم کو پہچانو ہم کون ہیں. ہم خالق ہیں تو ہم ہیں, مالک ہیں تو ہم ہیں, رزاق ہیں تو ہم ہیں, حفیظ ہیں تو ہم ہیں, قابل ہم ہیں, محی و ممیت ہم ہیں, معز و مذل ہم ہیں, معطی و مانع ہم ہیں. ہمارے علاوہ کوئی کوئی کچھ نہیں. اسی لیے اس انسان کو جو اللہ تعالیٰ نے اشرف المخلوقات بنایا, اتنی تمام چھوٹی بڑی مخلوقات میں شرافت و کرامت کا تاج اس کے سر پہ رکھا, اور اس کی بڑی بلندی, بڑی شرافت, بڑا مقام, بڑی حیثیت, بہت کچھ بیان کی, اور قسمیں کھا کھا کے بیان کی. وَالتِّينِ وَالزَّيْتُونِ وَطُورِ سِينِينَ وَهَذَا الْبَلَدِ الَّذِي لَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ فِي أَحْسَنِ وَلَقَدْ كَرَّمْنَا بَنِي آدَمَ. اور کہاں کہاں کہاں کہاں اس کو بھی بتایا, اس کو بھی بتایا. شرافت تمہاری جب تک ہے, کرامت تمہاری جب تک ہے, حیثیت و قیمت اور ویلیو اور پوزیشن تمہاری اس وقت تک ہے جب ہمارے بندے بن کر جیو. اسی لیے علماء نے لکھا ہے کہ انسان کی زندگی کا پہلا مقصد بحیثیت انسان ہونے کے, شرقی ہو, غربی ہو, عربی ہو, عجمی ہو, شمالی ہو, جنوبی ہو, تاجر ہو, کاشتکار ہو, حاکم ہو, محکوم ہو, مالدار ہو, غریب ہو, جو جہاں جس شکل میں, آدم کا بیٹا, حوا کی بیٹی جو کہلائی جاتی ہے, اس کی زندگی کا پہلا مقصد اپنے خالق کو, اپنے مالک کو, اپنے پالنہار کو, سب کچھ کرتا کرتا کو اللہ ماننا, اس کو جاننا, اس کو ماننا, اس کی ماننا, یہ پہلا فرض ہے, فرض منصبی جس کو کہتے ہیں. اسی لیے ایک جگہ ایسے انسانوں کو جو اس سے کورے, جو اس سے خالی, زمین کی تہوں کے پیٹرول کو جانتے ہیں, پلاٹینم کو جانتے ہیں, مریخ کے اوپر کے عالم کی تحقیقات ہے, شرق و غرب میں اس تارے سے وہ تارا اتنا بڑا, زمین سے لے کے آسمان کا مسافت, اس کا فاصلہ اتنا اتنا, سب کچھ جانتے ہیں. نہیں جانتے ہیں تو اپنے خالق و مالک ہی کو نہیں جانتے. قرآن کہتا ہے وہ اپنے تئیں, وہ اپنے تئیں جو چاہے سمجھتے ہوں, اولئک کل انعام بل ہم اول. یہ تو چوپایا ہے, یہ تو جانور ہیں, سے بھی بدتر, اس لیے کہ جانور اپنے باندھنے چھوڑنے والے, اپنے چارے گھاس پھوس کی خیر خبر لینے والے, سردی میں اس پر کپڑا ڈالنے والے اور گرمی میں اس پر پانی چھڑکنے اس کو نہلانے, جانور اس کو جانتا ہے. کہیں چھوڑ دو سیدھا مالک کے کھوٹے پہ آ کے کھڑا ہوتا ہے کہ اتنا تو اپنے پیدا کرو. اسی لیے اللہ پاک نے ایک مرتبہ بہت جلال میں قتل الانسان ما اکفر, ستیاناش چاہے اس آدمی کا, ستیاناش چاہے اس آدمی کا, کیسا ناشکرا ہے. آنکھیں دی ہوئی ہماری, زبان دی ہوئی ہماری, کان دیے ہوئے ہمارے, زندگی دی ہوئی ہماری, آسمان کس کے لیے, زمین کس کے لیے, چاند سورج کے ہنڈے اس کے لیے, دریائے بہائی ہم نے اس کے لیے, غلے اگائے ہم نے اس کے لیے, پھول پھل میرے, اب کیا نہیں. وَإِن تَعُدُّوا نِعْمَتَ اللَّهِ لَا تُحْصُوهَا, اللہ کی نعمتوں کو گننا چاہو تو گنے, یہ سب کچھ ہم نے اس کے لیے. اور یہ سب سے بڑا پائچے چڑھا چڑھا کے, آستینیں چڑھا چڑھا کے, ناشکری ناقدری نافرمانی ہماری کرتا ہے. اپنے اس کی تو بہت مانتا ہے, شیطان کے نچانے پہ ناچتا ہے. اس کا ستیاناش اسے آگاہ کیا ہے, اسی لیے والعادیات کے ذریعے اس کو سبق پڑھایا. کم سے کم اتنا تو سمجھ. نحمده ونصلي على رسوله الكريم, اما بعد, قابل احترام بزرگو دوستو اور بھائیو, معزز مہمان شکور, تم اللہ تعالی حمد و ثنا ایک بار حضور صلی اللہ علیہ وسلم کے اوپر درود شریف پاٹھ کرائی. এরপরে কোরআনে কারীমের বিভিন্ন জায়গা থেকে কয়েকখানা আয়াত, ছোট ছোট সূরা এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহাদিসে মুবারকাত থেকে কয়েকখানা আহাদিস, হাদিসের টুকরা উনি তেলাওয়াত করেন. এরপরে বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম সব জায়গাতেই নিজের তারুক করাইছেন, নিজের পরিচয় করাইছেন, কারণ এর সাথে মানুষের ভালো মন্দ অনেক কিছুরই সম্পর্ক আছে. এমনকি যে সমস্ত আম্বিয়া কেরাম আলাইহিম সালাতু আসসালাম গণকে, ওই সমস্ত হাস্তিকে, যে সমস্ত পবিত্র সত্তাকে আল্লাহ তাআলা নবী এবং রসুল হিসেবে দুনিয়াতে প্রেরণ করছেন, তাদের কাছেও আল্লাহ তাআলা সর্বপ্রথম এবং জীবনের বহু জায়গাতে, তাদের দুনিয়াবি হায়াতের জীবনের বহু জায়গাতে আল্লাহ তাআলা নিজের তারুফ করাইছেন, নিজের পরিচয় করাইছেন. কারণ এটার সাথে মানুষের ভালো মন্দ জড়িত. আল্লাহ তাআলা বলেন যে ওয়ালাম আন্নাহু লা ইলাহা ইল্লাহু, আরে জেনে নাও, জেনে নাও, জানার কথা কোনটা ছিল এটা জেনে নাও. সারা দুনিয়াতে বর্তমানে এই স্লোগান আমরা জানি, আমরা জানি, আমাদের নিজে কি আছে জানি, আসমানে কি আছে জানি, চন্দ্র সূর্য কোথায় কি আছে জানি, খনিজ দ্রব্য ধাতব দ্রব্য কোথায় কি আছে জানি. বলে যে এগুলা জানা, এইগুলা জানা কোন গুরুত্বপূর্ণ বিষয় না. আরে জানার জিনিস যেটা, এটা যেটা জেনে নাও, সেটা হলো যে আল্লাহ তাআলা এক, আল্লাহ ছাড়া আর কেউ নেই. আরে জানার জিনিস হলো খালেক কে তাকে জানা, জানার জিনিস হলো মালিক কে তাকে জানা, জানার জিনিস হলো সবচেয়ে সর্বশক্তিমান কে তাকে জানা, হেফাজতকারীকে জানা, রিজিক কে দেন তাকে জানা, ইজ্জতের মালিক কে তাকে জানা, বেইজ্জতি কার সিদ্ধান্তের ইজ্জতির ফয়সালা হয় তাকে জানা. মেরে মহতরম দোস্তার বুজুর্গ, এটাই হলো আসল জানা. আল্লাহ তাআলা তার এই মখলুককে জানান, জানানোটা অব্যাহত ভাবে রাখছেন. কখনো আল্লাহ তাআলা লাঠিকে সাপ বানায় জানাইছেন যে লাঠিকে সাপ বানানো ওয়ালা আমি, কখনো সাপকে লাঠি বানায় আল্লাহ তাআলা জানাইছেন, কখনো আবাবিলকে দিয়ে হস্তে বাহিনীকে ধ্বংস করে আল্লাহ তাআলা জানান দিছেন যে আমি কে, কখনো বিভিন্ন জায়গাতে বিভিন্ন কমকে ধ্বংস করে দিয়ে আল্লাহ তাআলা জানাইছেন, কখনো আসমানে উঠে ধ্বংস করছেন, কখনো জমিনে ধসাই দিয়ে ধ্বংস করছেন, ধ্বংস করে করে দিয়ে আল্লাহ তাআলা জানাইছেন, কখনো এমন এমন অবস্থায় আল্লাহ তাআলা জানাইছেন যে আল্লাহ তাআলাকে আল্লাহ তাআলার পরিচয় দেওয়াইছেন যে যখন নাকি চতুর্দিক থেকে প্রায় সবকিছু দরজা বন্ধ হয়ে আসতেছিল, ওই বিভীষিকাময় মুহূর্তেও আল্লাহ তাআলা জানাইছেন অবস্থা এমন ভয়ানক অবস্থা ধারণ করছে যে মানুষ নিরাশ হয়ে গেছে, রসুল পর্যন্ত উপক্রম ছিল যে তারাও এটা মনে করবে যে তার সাথে যে অঙ্গীকার করা হয়েছিল এগুলো সঠিক অঙ্গীকার করা হয় নাই, প্রায় এ অবস্থায় উপনীত হওয়ার সম্মুখীন হয়েছে। তখন আল্লাহ তাআলা জানাইছেন যে আমি আছি এবং আমি আমার সার্বিক পরিচয় নেই আমি আছি। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা বানানো হাজার মখলুকাত এই দুনিয়াতে আছে, লক্ষ লক্ষ মখলুকাত এই দুনিয়াতে আছে, তার মধ্যে মানব জাতি একটা মখলুক, মানব জাতি একটা সৃষ্টি। দৈহিকভাবে বাহ্যিকভাবে শরীরের দিক দিয়া শক্তির দিক দিয়া অনেক মখলুকে মানব জাতির চেয়ে বহুগুণে বেশি আছে, কিন্তু আল্লাহ তাআলা এই মানব জাতি সম্বন্ধে বলছেন, এই মানব জাতি সম্বন্ধে আল্লাহ তাআলা বলছেন এরা হলো সেরা, এরা হলো শ্রেষ্ঠ, এরা হলো সর্বোত্তম, এরা হলো সর্বোত্তম। বলেন যে জন্মগত ভাবে শ্রেষ্ঠ বানাইলেন, শ্রেষ্ঠত্ব দান করলেন, আর শাহী মুকুট সম্মানের মুকুট আল্লাহ তাআলা এই মানব জাতির মাথায় পরাইলেন, এটা অতদিন পর্যন্ত অব্যাহত থাকবে যতদিন পর্যন্ত মানব জাতির মধ্যে মানব জাতিকে বানানোর মূল উদ্দেশ্য যেটি ছিল, মাকসাদ যেটা ছিল, এই উদ্দেশ্য আর মাকসাদকে নিয়ে মানব জাতি যতদিন পর্যন্ত জীবনযাপন করবে তাদের জীবনে আল্লাহ তাআলার বানানোর মাকসাদ বাস্তবায়িত হবে, প্রকাশ পেতে থাকবে। এতদিন পর্যন্ত মানব জাতিকে যে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ করে বানাইছিলেন এই শ্রেষ্ঠত্ব তাদের অব্যাহত থাকবে, বাস্তব অব্যাহত থাকবে। আল্লাহ তাআলা বলেন লাকাদ কাররামনা বনি আদম, বনি আদমকে আমি সর্বশ্রেষ্ঠ করে সবচেয়ে সম্মানী করে সৃষ্টি করছি, এই শ্রেষ্ঠ অতদিন পর্যন্ত থাকবে যতদিন পর্যন্ত মানব জাতি তার বানানের মাকসাদের উপরে অধিষ্ঠিত থাকবে, প্রতিষ্ঠিত থাকবে, অবিচল থাকবে, সন্দেহমুক্ত থাকবে। বলেন যা মানব জাতির বানানের মাকসাদ কি? বলে মানব জাতিকে বানানের মাকসাদ হইল আল্লাহ তাআলাকে জানা, আল্লাহ তাআলাকে চেনা, আল্লাহ তাআলাকে মানা। মানব জাতির জীবনের সর্বপ্রথম মাকসাদ আদম আলাইহিস সালামের বেটা, হাওয়া আলাইহিস সালামের বেটি, তাদের মাকসাদ হলো আল্লাহ তাআলাকে জানতে হবে, আল্লাহ তাআলার পরিচয় লাভ করতে হবে। যেভাবে আল্লাহ তাআলা নিজেকে পরিচিত করাইছেন ওইভাবে ওই পরিচয়কে অর্জন করতে হবে এবং আল্লাহ তাআলাকে মানতে হবে, মানে আল্লাহ তাআলার হুকুম মতো জীবনযাপন করতে হবে। বলে যে আজকে সারা দুনিয়ার প্রতিযোগিতা চলতেছে, বলে যে আমরা জানি, জানি কি জানি, আমরা পেট্রোল কোথায় আছে জানি, রূপা কোথায় আছে জানি, স্বর্ণ কোথায় আছে জানি, প্লাটিনিয়াম কোথায় আছে জানি, হিরো কোথায় আছে জানি, কোন তারকার অবস্থান কোথায় জানি, এক তারকার থেকে আর এক তারকা কতখানি বড় এটা আমরা জানি, ওই উত্তর জগতের গ্রহগুলো সম্বন্ধে জানি। মেনে মহতরাম দোস্তা বুজুর্গ, এই জানার কোন মূল্য আল্লাহ তাআলার কাছে নাই, এই জানার কোন বিনিময় তারা পাবে না, বরং আসল যেটা জানার এটা যদি না জানে মেরে মহতরাম দোস্তা বুজুর্গ, তাদের থেকে আল্লাহ তাআলার ওই মাকাম ওই মর্যাদা আল্লাহ তাআলা ছিনাই নেবেন, আল্লাহ তাআলা ছিনাই নেবেন। যারা নাকি আসল যেটা জানার ছিল ওটা জানে নাই, যেগুলো জানার না, যার সাথে মানব জীবনের সুখ শান্তি নিরাপত্তা সাফল্যতা দুনিয়া এবং আখেরাতের কোনো সম্পর্ক নাই, ওইটা জানা নিয়ে যখন ব্যস্ত হয়ে থাকবে মেরে মহতরম দোস্তার বুজুর্গ, আল্লাহ তাআলা বলেন যে উলাইকা কাল আনআম, তারা হলো পশুর মতো। আল্লাহ তাআলা বলেন আরে না, পশু না, বরং তারা তো পশুর চেয়ে নিকৃষ্ট, বালহুম আদল, তারা পশুর চেয়ে নিকৃষ্ট। উনি বলেন যে পশুর চেয়ে নিকৃষ্ট কিভাবে? বলে একটা পশু তো তাকে যে খাবার দেয়, তাকে যে পানি পানি পান করায়, শীতের দিনে তাকে চট দিয়ে জড়ায় রাখে, গরমের দিনে তাকে ঠান্ডা পানি দিয়ে গোসল করায়, তা সেও তার মালিককে চিনে। অনেক দূরে নিয়ে যদি তাকে ছেড়ে দেওয়া হয় সে সুজা মালিকের গোয়ালে মালিকের আস্তাবলে সে হাজির হয়, সে তার মালিককে চিনে। মহতরম দোস্ত বুজুর্গ, মানব জাতির মধ্যে মধ্যে ওই সমস্ত সংখ্যা, ওই সমস্ত লোক যারা আল্লাহ তাআলাকে চিনে নাই, আল্লাহ তাআলাকে জানে নাই, আল্লাহ তাআলার হুকুম থেকে বেপরোয়া হয়ে যারা জীবন যাপন করতেছে, আল্লাহ তাআলা বলে যে এরা হইল ওই পশুর চেয়ে নিকৃষ্ট। বালহুম আবল, পশুর চেয়েও তারা নিকৃষ্ট, কারণ পশু তার মালিককে চিনে, এরা তার মালিককে পর্যন্ত চিনে নাই। কে তাকে মানে সৃষ্টি করছেন, কে তাকে শ্রেষ্ঠত্ব দান করছেন, কে তাকে মেধা সম্পূর্ণ করছেন, কে তাকে বিবেক সম্পূর্ণ করছেন, কে তাকে ইজ্জত দিচ্ছেন, বলে যে এটা জানে না, ওরা তো হলো পশুর চেয়ে নিকৃষ্ট। তাই আল্লাহ তাআলা সুরা আদিয়াতের মধ্যে পশুর সাথে তুলনা করছেন, যে একটা পশুকে দেখো তার মালিক শুধু থাকে দুই বেলা, তার একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করে, এই জন্য তার জন্য জান দেওয়ার জন্য তৈরি হয়ে যায়, জীবন দিয়ে দেওয়ার জন্য সে তৈরি হয়ে যায়, উন্মুক্ত তলোয়ারের সামনে সে লাফাই পড়ে, তলোয়ারের পরাও করে না, কারণ তার মালিক চাইতেছে সে যেন অগ্রসর হয়। মেরে মহতরাম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা এই জন্য আমাকে পাঠাইছিলেন, বলেন যে আল্লাহ তাআলা বলেন যে কুতিলাল ইনসানু মা আকথরা, মানুষের ধ্বংস হয়ে যাক, মানুষ নিশ্চিত হয়ে যাক তাদের কুফুরি করার কারণে, যেই কুফুর মানে কি যে উদ্দেশ্যে আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করছিলেন এই উদ্দেশ্য পূরণ না করার কারণে, কেন যেন কার্যত আল্লাহ তাআলা তাকে তারা আল্লাহ তাআলাকে অস্বীকার করেছে, বলে যে সমস্ত লোক ধ্বংস হয়ে যাক। মেরে মহতরম দোস্তর বুজুর্গ বলেন যে আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন এবং আল্লাহ তাআলা বানানোর পিছনে একটা মাকসাদকে ঠিক করে দিয়েছেন, ওই মাকসাদকে যতদিন পর্যন্ত আমরা ধরে রাখবো এতদিন পর্যন্তই আমাদের শ্রেষ্ঠত্ব থাকবে, আর ওই মাকসাদ থেকে যখন সরে যাব আল্লাহ তাআলার দৃষ্টিতে আমাদের অবস্থা এবং আমাদের অবস্থান পশুদের চেয়েও নিচে হয়ে যাবে। আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু মাকা বা মাকা মাকা বা মাকা, হরেক কো আপনা তারুফ করায়া হ্যা, এক মাসুম বচ্চা জিসপে দুধ কি শিশি হ্যা না পানি কি শিশি হ্যা, সমন্দর কি মৌজো মে হ্যা, মৌজো কে থপেড়ো মে হ্যা, জিসসে বচনে কি সারি কোশিশ উসি কি গোদ মে পৌঁছা রহে হ্যাঁ, আর উসকি গোদ সে বচা কে আপনা ওয়াদা পুরা কর রহে হ্যাঁ, ফাইদা খিফতে আলাইহি ফালকিহি ফিল ইয়াম ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি ইন্না রাদুহু ইলাইকি, হামারে কহে সে ইসকে সমন্দর মে সন্দুক মে বন্ধ করকে রখ দো, হাই হাই মা করে মা আপনি সিনে সে অলগ করলে তো তৈর নেই, আপনি ছাতি সে দূর করলে তো তৈর নেই, ও মা আপনি হাতো ইস মাসুম কো ইস তরহ আপ ও কর লো জো হাম কহতে হ্যাঁ, ওয়া আওহাইনা ইলা উম্মে মূসা আন আরযিহি, হামনে ইলহাম কিয়া মূসা আলাইহিস সালাম কি মা কো তুম কোন হো, তুম মা হো, আর মা হোনে কে নাতে তুমারে জিম্মে বচ্চে কো দুধ পিলানা হ্যা, মাবুদ হম হ্যাঁ, মকসুদ হম হ্যাঁ, খালিক হম হ্যাঁ, হাফিজ হম হ্যাঁ, কর্তা ধর্তা হম হ্যাঁ, হম কহ রহে হ্যাঁ সন্দুক মে রক্খো সমন্দর মে ডালো, আর ইয়ে সাথ সাথ হম কহ রহে হ্যাঁ জিতনি ধমকিও কে রাস্তে হো সমন্দর কি মৌজে বড়ি ধমকি কি হাই ডুবেগা হাই মরেগা, ধমকি কি শকলে দুনিয়া মে বহুত, আসমান গিরেগা বিজলি কড়কেগি জমিনে ধসেঙ্গি, খৌফ আমান সব হামারে হাথ মে, আল্লাহ তখাফি কিসি শকল সে ডরনা মত, শকলে বহুত ডরানে ওয়ালি শকলে বহুত, কহি জমিন কহি হুকুমত কহি দৌলত কহি মনসব কহি হতিয়ার কহি অকসরিয়ত কহি ফৌজে কহি পাওয়ার, گرانے کی شکلیں بہت. اسی لیے یاد رکھنا قرآن کریم میں جتنے انبیاء کرام علیہ الصلوۃ والتسلیمات, رسول عظام علیہ الصلوۃ والتسلیمات کے جتنے واقعات ہیں وہ کہانیاں نہیں ہیں, خدائی دستور ہیں. اس لیے کہ قرآن ہدل للناس, جو جہاں جس شکل میں ہو اس کو رہبری قرآن سے ملے گی, وہ قرآن کے راستے اپنی زندگی صحیح کر سکے گا, موقع موقع پر بتلایا ہے. اب قیامت تک کے لیے ہے, شکلیں بہت ہوں گی, نقشے بہت ہوں گے, منہ میں پانی بھر لانے والی شکلیں, راز ٹپکانے والی شکلیں, یہاں تک کہ ایمان بک جائے, عقیدے کا ستیہ ناش ہو جائے, اور آگے بڑھتے بڑھتے بڑھتے بڑھتے آدمی جانور کی شکل میں آ جائے. لالچ کی شکلیں بہت, لالچ کی شکلیں بہت, للچانے والے نقشے بہت, دھمکانے والی شکلیں بہت. ایک اور ذات کے راستے سے قرآن قیامت تک آنے والے انسانوں کو سمجھا رہا ہے اور سبق پڑھا رہا ہے. اللہ کا خوفی ولا ڈرنا مت, خوف و خطرہ کھانا مت, غم کرنا مت, ہمارے کہے پر قدم اٹھا دو. واقعہ تو حضرت موسیٰ علیہ السلام کی والدہ کا اور آیتیں ان سے متعلق, اس میں عبرت میرے لیے, عبرت اس پورے مجمع کے لیے, عبرت پورے ملک کے ایک ایک باشندے کے لیے, پورے عالم کے بچنے والے انسانوں کے لیے. انسانوں جس سے خوف کھانا ہے وہ صرف اللہ کی ذات ہے, جس سے امیدیں وابستہ کرنی ہے وہ صرف اللہ کی ذات ہے. وعدہ کرتے ہیں ہم, وعدہ خلافی نہیں کرتے, ہم جھوٹ نہیں بولتے. تو من استق من اللہ قیلا ومن استق من اللہ حدیثا, اللہ سے بڑھ کر سچی بات کس کی؟ ہم کہتے ہیں جو ہم کہتے ہیں وہ کر گزرو, جس گود سے لے رہے ہیں اس گود میں واپس کر کے دکھائیں گے, اور صرف موسیٰ کر کے نہیں بھیجیں گے, اب موسیٰ بنا کے نہیں دیں گے. وجاعلہ من المرسلین, پوری بشریت میں اور پوری انسانیت میں سب سے اونچا مقام اگر ہے تو پیغمبر خدا صلی اللہ علیہ وسلم, نبوت کا تاج, پیغمبری کا تاج سر پہ رکھ کے بھیجیں گے. اپنا تعارف کرا رہے ہیں اس بچے کے راستے, اس بچے کے راستے. ماں کی چھاتی میں دودھ نہیں, دودھ کا انتظام نہیں, پانی پینا چاہے تو قطرے ٹپکانے کے لیے ایک گھونٹ پانی نہیں, ایڑیاں رگڑ رہا ہے. باپ راہ خدا میں ہے, ماں کی مامتا بہت مشہور, کبھی صفا کبھی مروا, کبھی صفا کبھی مروا. ارے کہیں میرے اسماعیل کو, کبھی ادھر آتی ہے کبھی وہاں جاتی ہے. کہیں سے کوئی قافلہ, کوئی آدمی, پانی کے کوئی آثار, چند گھونٹ پانی, چند قطرے پانی, میرا بچہ کیا دکھا رہے ہیں؟ ماں پالتی ہے نہ باپ پالتا ہے, بھائی پالتا ہے نہ بیٹا پالتا ہے, کارخانے پالتے ہیں نہ فیکٹریاں پالتی ہیں, زمینیں پالتی ہیں نہ آسمان پالتے ہیں. پروردگار پالنہار روزی کا رزاق صرف اور صرف اللہ ہے. لو دیکھو ہم نے اسماعیل کی کیسی پرورش کی, لو دیکھو اس ایک عورت ذات کی کیسی حفاظت کی. خالی حفاظت کی اور روٹی کھلا دی؟ ان کے ہاتھوں کیسا کام لیا؟ کتنے بڑے نبی, کتنے بڑے پیغمبر, تمام نبیوں کے سردار محمد الرسول اللہ صلی اللہ علیہ وسلم کو اس ایریا رگڑنے والے بچے, کی نسل میں پیدا کر دیا. ہم کو پہچانو ہم کون ہیں, ہم کو پہچانو ہم کون ہیں, ہم کو پہچانو ہم کون ہیں. لا الہ الا اللہ کرنے والی ذات. تم نے دیکھا نہیں یوسف کو بھائیوں نے کیا کیا؟ یوسف بھائیوں ہی کی وجہ سے تو جیل میں گئے. جیل سے نکال کے محل میں کس نے پہنچایا؟ ہم کو پہچانو ہم کون ہیں. جنگل بیابان میں حفاظت کرنے والے ہم, سمندروں کی موجوں سے نکال کر کنارے لگانے والے, اما کی گود میں پہنچانے والے ہم. ریت کو آٹے سے بدل دینے والے ہم, جیل سے محل میں پہنچانے والے ہم. ہم کو پہچانو ہم کون. اسی لیے تمام نبی اور تمام پیغمبر علیہ الصلوۃ والتسلیمات جو ہر زمانے میں اپنی اپنی قوموں اور اپنی اپنی امتوں کے لیے خیر خواہ بن کر آئے اور اللہ نے ان کو بھیجا, ان سب کا دعوت کا پہلا کلمہ, سب کا دعوت کا پہلا کلمہ, سب کی پہلی پکار, سب کی پہلی آواز, قولوا لا الہ الا اللہ, قولوا لا الہ الا اللہ. ایک اللہ کو مان لو, اسی کے نام کی رٹ لگاؤ, دیکھو تو اس کی نظر سے, سنو تو اسی کو, بولو تو اسی کو, سوچو تو اسی کو, بھیگ کے ہاتھ پھیلاؤ تو اسی کی جناب میں, اور اس کی دعوت دنیا کے چار کونوں میں لے کے پھرو, اللہ اللہ اللہ. বলেন যে আল্লাহ তাআলা সব জায়গাতেই নিজের তারুক করাইছেন, নিজের পরিচয় করাইছেন. আল্লাহ তাআলার কত বড় ক্ষমতা সম্পন্ন, আল্লাহ তাআলার কুদরত কত অপরিসীম আল্লাহ তাআলা দেখাইছেন, যাতে মানুষ পরবর্তী কালওয়ালারা এর দ্বারা উপদেশ গ্রহণ করতে পারে. মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, কোরআনে কারিমের মধ্যে যে বিভিন্ন আম্বিয়ে কেরাম আলাইহিম সালাতু আসসালাম গণের ঘটনা এবং বিভিন্ন কওমের যে সমস্ত ঘটনাগুলি উল্লেখ আছে, আলোচনা আছে, এটা কোনো কিচ্ছা কাহিনী না. এটা হল আমাদের সকলের জন্যই উপদেশ অর্জন করার, নসিহত হাসিল করার একটা ফর্মুলা, মূলনীতি. এই জন্য আল্লাহ তাআলা বলেন, জালিকাল কিতাবু লা রাইবা ফীহ হুদান লিল মুত্তাকিন. আল্লাহ তাআলা হুদান লিল নাস বলছেন, হুদান লিল মুত্তাকিন বলছেন, বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আল্লাহ তাআলা বলছেন. মানুষ যে কোনো অবস্থায় থাকুক না কেন, যত ভয়াবহ পরিস্থিতির অবস্থার শিকারই হোক না কেন, যত রকমের ভয়ভীতি তাকে ঘিরা দেখ না কেন, তার মোকাবেলাতে যত বড় সংখ্যা গরিষ্ঠতেই থাকুক না কেন, হাতিয়ার অস্ত্রের শস্ত্রের যত বড় ভান্ডারই হোক না কেন, মেরে মহতরম দোস্ত বুজুর্গ, কোন মানুষ যদি রাস্তা পেতে চায় এই ভয়াবহ অবস্থার মধ্যে থেকেও, কোরআন থেকে সে রাস্তা বের করে নিতে পারবে যে এখন আমার করণীয়টা কি. এই করণীয়টা কি এটা বের করার জন্যই মানুষ আল্লাহ তাআলা এই সমস্ত ঘটনাগুলোর আলোচনা করছেন. হযরত মূসা আলাইহিস সালামের ঘটনা, একজন মা তাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা একটা ঘটনাকে জানাই দিয়েছেন. এটা যদিও ঘটনাটা মূসা আলাইহিস সালামের মা এবং মূসা আলাইহিস সালামের সাথেই সম্পৃক্ত, ঈসা আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামের ঘটনাটা উনি এবং ওনার মার সাথেই যদিও বা সম্পৃক্ত, ইউসুফ আলাইহিস সালামের জেলে যাওয়ার ঘটনা যদিও ওনার সাথেই সম্পৃক্ত, কিন্তু এর মধ্যে আমাদের সকলের জন্যই উপদেশ গ্রহণ করার মতো একটা রাস্তা, উচ্ছন্ন একটা রাস্তা, প্রশস্ত একটা রাস্তা, ব্যবস্থা, খোদাই ব্যবস্থা পেয়ে গেছে. মূসা আলাইহিস সালামের মাকে আল্লাহ তাআলা হুকুম দিলেন, জানাই দিলেন যে ও মূসার মা, তোমার, তুমি মা হওয়ার কারণে তোমার একটা অধিকার আছে, তুমি সেই অধিকারটাকে বাস্তবায়ন করতে থাকো. সেটা কি? তুমি তোমার বাচ্চাটাকে দুধ পান করাইতে থাকো. যদি তুমি তার প্রাণনাশের আশঙ্কা করো, তাহলে আমার পক্ষ থেকে যে হুকুমটা আমি তোমাকে দিচ্ছি এটাকে তুমি পুরা করে দিব, ব্যাস আর কিছু করতে হবে না তোমাকে। সেটা কি? সেটা হলো যদি দেখা যায় তোমার ঘরে যে বাচ্চা আসছে এটা জানাজানি হয়ে গেছে, তখন একটা বাক্সতে বন্দুকেরা ওই তোমার শিশু বাচ্চাটাকে সাগরের মধ্যে ফেলে দিন। মেরে মহতরাম দোস্তর বুজুর্গ, একটা নাবালক মাসুম বাচ্চা, সদ্য জন্মনের একটা বাচ্চা, সদ্য পুরুষত একটা বাচ্চা, আর মা হয়ে নিজে হাতে তাকে ওই থাকা মারক ঢেউ, পাহাড়ের মতো ঢেউ, সেই ঢেউয়ের সাগরের মধ্যে ফেলে দিবে। মেরে মহতরাম দোস্তর বুজুর্গ, এটা কি কোনো মা কোনো কল্পনা করতে পারে? কোন মার পক্ষে কি সম্ভব? কিন্তু মুসা আলাইহিস সালামের মার কাছে আল্লাহ তাআলার হুকুমের গুরুত্ব ছিল। মুসা আলাইহিস সালামের মা আল্লাহ তাআলা যেই হুকুম দিলেন ওই হুকুম পুরা করার জন্য মুসা আলাইহিস সালামের মা তৈরি হয়ে গেলেন। তো আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের মার সাথে ওয়াদা করেছেন, ওয়ালা তাখাফি ওয়ালা তাহসানি, সাগরে ফেলে দেওয়ার পরে তুমি কোনো ভয় করো না, তুমি কোনো দুশ্চিন্তাও করো না। ইন্না রাদ্দুহু ইলাইকা, ও মুসার মা তোমার কাছে আমি ফিরাই দেব। ওয়াজাইলুহু মিনাল মুরসালিন, ও মুসার মা শুধু মুসা হিসেবে ফিরাই দেব না, দুনিয়ার মধ্যে মাখলুকাতের মধ্যে সৃষ্টির মধ্যে সবচেয়ে সেরা, আল্লাহ তাআলা সবচেয়ে নৈকট্যতম, সবচেয়ে নিকটবর্তী, সবচেয়ে মাহবুব আর সবচেয়ে পেয়ারা মখলুক হল নবী এবং রসুল, বলে যে আমি তাকে রসুলদের অন্তর্ভুক্ত করব, সেরা মখলুক, সেরাদের সেরা বানাব। মেরে মহতরাম দোস্তার বুজুর্গ, সারা জগৎবাসীকে আল্লাহ তাআলা একটা রাস্তা বলে দিলেন, যে যখনই তোমার সামনে তুমি কোন ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হও, ভয়াবহ পরিস্থিতির শিকার হয়ে যাও, পরিস্থিতি যত ভয়াবহই হোক না কেন, অস্ত্রের ধর্মার যতই হোক না কেন, শত্রু সংখ্যা যাই থাকুক না কেন, যা কিছু তোমার চতুর্দিক ঘেরাওর মধ্যে এসে যাও, তোমার ভয়ের কোনো কারণ নাই, তুমি এই ঘটনার থেকে উপদেশ গ্রহণ করতে পারো যে তুমি ওই মুহূর্তে আল্লাহ তাআলার হুকুমকে পুরা করো, আল্লাহ তাআলা তোমার জন্য রাস্তাকে বের করে দিবেন। কিভাবে বের করবেন? শত্রুর হাতকে, শত্রুর সম্পদকে, শত্রুর সবকিছুকে তোমার পক্ষে ব্যবহার করে আল্লাহ তাআলা তোমাকে হেফাজতের জায়গায় পৌঁছে দিবেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা চরম শত্রুর ঘরের থেকে ঘুরাই নিয়ে আসলেন, আল্লাহ তাআলার ওয়াদাকে আল্লাহ তাআলা পুরা করলেন, দুশ্মনের খবর হলো না যে কি কি ঘটে যাইতেছে। মেরে মোহতারাম দোস্তের বুজুর্গ, আল্লাহ তাআলা উনি আছেন, উনি ছিলেন, উনি থাকবেন, যে সমস্ত সিফাতের সাথে মুত্তাসিব ছিলেন, যে সকল গুণাগুণির সাথে গুণার সাথে উনি গুণান্বিত ছিলেন, অপরিবর্তিত ভাবে এই গুণ এখনো রয়ে গেছে। আল্লাহ খালেক, আল্লাহ তালাই মালিক, আল্লাহ তালাই ইজ্জতের মকাম ফেরাওয়ালা, আল্লাহ তালাই ইজ্জতের অর্থের মধ্যে নিক্ষেপ করানোওয়ালা, আল্লাহ তালাই রিজিক দেওয়ালা, আল্লাহ তালাই রাজ্জাক, আল্লাহ তালাই হাফিজ, আল্লাহ তালাই হেফাজত করানোওয়ালা। কি কি উপকরণকে ব্যবহার করে আল্লাহ তালা রিজিক দিবেন, কি কি কোন পথে আল্লাহ তালা হেফাজত করবেন, এটা আল্লাহ তালার এলেমের মধ্যে অসংখ্য পরিমাণে আছে, অসংখ্য পরিমাণে আছে। একজন মা দুনিয়াতে মায়ের মমতা মশহুর প্রসিদ্ধ, একজন মা একটা বাচ্চাকে পাহাড়ের পাদদেশে রেখে পাগলিনীর মতো ছুটতেছে, মায়ের মুখে খাবার নেই, স্তনের দুধ নাই, পানির এক কাতরা নাই, এক ফোঁটা নাই, মা তখন কখনো সাফাতে কখনো মারোয়াতে, কখনো সাফাতে কখনো মারোয়াতে, যখন সাফার পাদদেশে চলে যান তখন চিন্তা করে যে হ্যাঁ আমার ইসমাইল, উনি উপরে উঠে পাহাড়ের উপরে উঠে যেতেছেন দৌড়াইয়া, যে দূরে কোথাও কোনো কাফেলা দেখা যায় কিনা, এক ফোঁটা পানি আমার মুমূর্ষু প্রায় সন্তান তার জিহ্বার মধ্যে শুকে চুকে কাঠ হয়ে গেছে এরকম জিহ্বার মধ্যে দিতে পারি কিনা, যখন ওদিক থেকে কিছু দেখা যায় না তখন আবার মারোয়াতে চলে যান, মারোয়াতে কিছু দেখা যায় না তার সাফার মধ্যে থেকে তোলে আসেন। ওইদিকে বাপ আল্লাহ রাস্তাতে সফর করতেছে, মেরে মোহতারাম দোস্তের বুজুর্গ, এই সন্তানটাকে আল্লাহ তাআলা ভুলতে পারেন না, এই সন্তানটাকে আল্লাহ তাআলা ধ্বংস করতে পারেন না, যে তার বাপ আল্লাহ রাস্তাতে আছে তার সন্তান ধ্বংস হয়ে যাবে এটা হইতেই পারে না। আল্লাহ তাআলা কল্পনার বাইরে ব্যবস্থা করে ইসমাইল আলাইহিস সালাম এবং তার মাকে লালন পালনের ব্যবস্থা করে দিলেন। ওই মরিমোয়া জায়গার মধ্যে, ওই বিয়াবান জায়গাতে যেখানে কোন গাছপালা নাই, যেখানে কোন জনবসতি নাই, ওইখানে তার জন্য সব রকমের ব্যবস্থা করলেন। এটা তো বাহ্যিকভাবে করলেন, আর সবচেয়ে বড় জিনিস যেটা করলেন, আখেরি নবী সৈয়দুল আম্বিয়া ফখরে রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ওই রসুল থেকে জন্ম দিয়ে দিলেন। মেরে মহতরম দোস্ত আর বুজুর্গ, এই ঘটনার মধ্যে একই নির্দেশনা রয়ে গেছে, যে অবস্থা যতই ভয়াবহ হোক না কেন, ভোকা পিকা পিপাসার অবস্থা যাই থাকুক না কেন, এইখানেও তোমার পরিত্রাণের রাস্তা আছে, এইখানে তোমার পরিত্রাণের রাস্তা আছে, তুমি আল্লাহর দিকে মুতাওয়াজ্জে হয়ে যাও। মেরে মহতরম দোস্ত আর বুজুর্গ, ইউসুফ আলাইহিস সালাম জেলখানাতে পৌঁছে গেলেন, ভাইদের কারণে জেলখানাতে পৌঁছে গেলেন। জেলখানাতে পৌঁছার পরে ওইখান থেকে আল্লাহ তাআলা শাহী মহলে ইউসুফ আলাইহিস সালামকে বলছেন, কে ভাইদের হাত থেকে বাঁচে, জেলখানাতে পৌঁছে জেলখানা থেকে কে বের করে নিয়ে আসলেন? মেরে মহতরম দোস্ত আর বুজুর্গ, আল্লাহ বের করে নিয়ে আসছেন। আল্লাহ তাআলা সারা দুনিয়ার মানুষদেরকে এই সমস্ত ঘটনা বলে তাদেরকে সাবধান করতেছেন, সতর্ক করতেছেন, আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জে করতে চাইতেছেন, আল্লাহ তাআলার দিকে মনোযোগী করতে চাইতেছেন, যে তোমরা কি জিনিসের পাশে লেগে আছো, কোন জিনিসকে জানতে চাও, আরে যদি জানতে চাও তাহলে জানো, এইটাই প্রথমে জানো যে আমি কে, এইটা জানো যে আমি কে, এইটাকে তোমরা অর্জন করো, এলেম অর্জন করো যে আমি কে, বলে যে আমি হলাম আল্লাহ, আল্লাহ তাআলাকে জানা, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া আর কোনো মাবুদ নাই, মাবুদ একমাত্র আল্লাহ তাআলা, মালিক একমাত্র আল্লাহ তাআলা, খালেক বানানো বলা একমাত্র আল্লাহ তাআলা, হেফাজত করানো বলা একমাত্র আল্লাহ তাআলা, রাজ্জাক রিজিক দেনে বলা একমাত্র আল্লাহ তাআলা, ইজ্জতের চূড়ান্তে পৌঁছানো বলা একমাত্র আল্লাহ তাআলা, বেইজ্জতির হাত থেকে বাঁচানো আল্লাহ মালিক একমাত্র আল্লাহ তাআলা। মেরে মহতরম দোস্ত আর বুজুর্গ, আল্লাহ তাআলাকে চেনো, আল্লাহ তাআলাকে চেনো, আল্লাহ তাআলাকে চেনানোর জন্যই আল্লাহ তাআলা যুগে যুগে আম্বিয়া কেরাম আলাইহিস সালামগুলোকে পাঠাইছেন, যাতে করে আর কোরআনের মধ্যে এই সমস্ত ঘটনাকে আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছেন, যে তুমি কোনো অবস্থাতেই, কোনো কঠিন কঠিন থেকে কঠিনতম অবস্থায়ও তুমি কোনো প্রেশান হয়ে না, তুমি তোমার আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জে হয়ে যাও, তোমার আল্লাহ যেটা করেন এইটার মধ্যে তুমি লেগে যাও। মেরে মহতরম দোস্ত আর বুজুর্গ, এই দাওয়াত দেওয়ার জন্য, এই দাওয়াত দেওয়ার জন্য, এরই দাওয়াত দেওয়ার জন্য, আল্লাহ তাআলার দিকেই দাওয়াত দেওয়ার জন্য, আল্লাহ তাআলার পরিচয় মানুষকে করানোর জন্য নবীরা আসছেন, নবীরা মেহনত করছেন। তো আর আমাদের জিম্মায় হলো ওইটাকে গ্রহণ করা, ওইটাকে নিয়ে চলা। যদি বলি তাইলে এমনভাবে আমার জীবনকে, এমনভাবে আমার জীবনকে একটা বিন্দুর মধ্যে নিয়ে যাওয়া, যেই বিন্দুতে পৌঁছার পরে আমার জীবনে অন্য কোনো পোল থাকবে না, অন্য কোনো রং থাকবে না, অন্য কোনো ঢং থাকবে না, বলবো তো আল্লাহ বলবো, শুনবো তো আল্লাহ তাআলার কথাই শুনবো, মানবো তো আল্লাহ তাআলাকেই মানবো। এই এরই দাওয়াত দিয়ে বেগরাম আলহিমসালাম দুনিয়াতে আসছেন, তখন আল্লাহ তাআলা তার গুণগুলা যেখানে যতটুকু যেভাবে প্রকাশ করা দরকার, আল্লাহ তাআলা আমাদের জন্য ওইভাবে প্রকাশ করবেন, যেভাবে এই তিনজনের ঘটনার মধ্যে বলা হইল, আরো অসংখ্য ঘটনা কোরআনের মধ্যে আছে, এইভাবে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন, আমাদেরকে বাঁচাইবেন। যদি আমরা একটা বিন্দুতে অবস্থান করি, সেটা হলো বলবো তো আল্লাহর কথা বলবো, শুনবো তো আল্লাহ তাআলার কথা শুনবো, মানবো তো আল্লাহ তাআলার কথা মানবো, মাহল তৈরি করবো এর জন্যই। হম আল্লাহ কে বন্দে হ্যায়, হর ফর্দে বশর, মর্দ হো ইয়া ঔরত, আল্লাহ কে বন্দে, আল্লাহ কি বন্দিয়াঁ, উম্মতে গুজর চুকি, পহলে নবী গুজর চুকে, আব জিতনে হ্যায় উন সব কে লিয়ে, কুল ইয়া আইয়ুহান নাস, قل يا أيها الناس إني رسول الله إليكم جميعا. پیارے پیغمبر صلی اللہ علیہ وسلم اپنی زبان پھر ترجمان سے فرما دیجئے، لوگو تم سب کے لیے اللہ نے مجھ کو بھیجا ہے, جانیں تمہاری کہاں لگے, مال تمہارا کہاں لگے, صلاحیتیں تمہاری کہاں استعمال ہو, تم اچھے اور خیر البریہ کیسے بنو, تمہاری دنیا کیسے بنے, تمہاری آخرت کیسے, ساری رہبری کروں گا. اللہ اکبر, آپ کی ولادت با سعادت جیسے وہاں حضرت ابراہیم علیہ السلام کے صاحبزادے اسماعیل, حضرت یعقوب علیہ السلام کی آنکھیں سفید ہو گئی تھی روتے روتے, میرا منا, میرا یوسف, میرا منا, اشکو بستی وحزنی الی اللہ. یہاں حضرت موسیٰ علیہ السلام کی ماں, حالات. اب حضرت رسول پاک صلی اللہ علیہ وسلم ولادت باسعادت ہے اور باپ کا سایہ اٹھ چکا ہے, یتیمی کی حالت میں اور عرب کے دستور کے مطابق عورتیں بچوں کو لے کر اس میلے میں جایا کرتی تھیں جہاں اجرت اور قیمت پر دودھ پلانے والیاں بچوں کو ماؤں کی گودوں سے لیا کرتی تھی. واہ رے واہ اللہ, واہ رے واہ اللہ, ہم تجھے پہچان لیں. آمینہ بھی اپنے لال کو لیے بیٹھی ہیں, اجرت پر دودھ پلانے والیاں آ رہی ہیں, یہ فلاں قبیلے کی, یہ فلاں خاندان کی, اس کے اتنی دولت, اس کے اتنا مال, یہ ایسا, اس کے بچے کو دودھ پلائیں گے تو یوں ملے گا, یوں ملے گا, یوں ملے گا. آمینہ کے لال پر جب کسی کی نظر پڑتی ہے, او ہو, باپ تو ہے نہیں, دادا کے 12 بیٹے, 12 میں سے ایک, اب 12 کے کتنے بچے ہیں, اتنے سارے پوتوں میں ایک پوتا, اگر ہم نے اس کو دودھ پلایا کیا ملے گا. آمینہ کی گود ہے, آپ کی گود میں ہے, کوئی ہاتھ بڑھانے کو تیار نہیں. خدا کرے, خدا کرے ہم آمینہ کے لال کی دعوت پر جانے پیش کرنے والے, آمینہ کی دعوت کی راہ میں جانے لگانے والے, وہ آمینہ کا لال ہی ہے جو محمد الرسول اللہ ہے, جو بشریت کا بہترین سب سے بڑا خیر خواہ ہے. اگر آمینہ کی قوم کی طرف کوئی ہاتھ نہیں بڑھاتی ہے تو اس کی اپنی قسمت ہے. محمد صلی اللہ علیہ وسلم یہ وہی گود کے لال ہیں. اس وقت میں یہ دعوت کی سادہ محنت, یہ دعوت کی آسان محنت, یہ نبوت کی طرف ہاتھ بڑھانے والے ہاتھ. بہت مشکل سے ایک عورت, اسی لیے یہ کام دولتوں سے, یہ کام حکومتوں سے, یہ کام عہدوں سے, یہ کام زمینوں سے, یہ کام دنیا بھر کے نقشوں سے نہیں. ایک غریب عورت جس کے لیے, جس کی چھاتی میں اپنے پیٹ کے بچے کے لیے پورا پیٹ بھر کر دودھ نہیں ہے, یہ کہتی ہوئی کہ یہ تو سب لے لے کے جا رہی ہے, کیا میں یوں ہی خالی گود جاؤں؟ اس پورے مجمع سے ہماری درخواست ہے, تب دنیا لے اہلہا, لٹنے دو دنیا کو, دنیا لڑنے دو دنیا کو, عہدوں پر کرسیوں پر مرنے دو, پٹنے دو, لٹنے دو. ہمیں کہا ہے کونوا من ابناء الآخرۃ, آخرت والے بنو. خدا کرے ہمارے اس مجمع کا ایک ایک فرد جس حلیمہ نے آمینہ کی گود سے محمد کو لیا تھا, اس مجمع سے, اس اجتماع سے, اس کا ایک ایک فرد محمد صلی اللہ علیہ وسلم کی دعوت کو, آپ کے والے کلمے کو, آپ کے والی نماز کو, آپ کے والے علم کو, آپ کے والے عمل کو, آپ کے والے بدر احد خندق تبوک کو, آپ کے والی ہجرت و نصرت کو لے کر کے جا رہا ہوں. خدا کے لیے کوئی مشکل نہیں. حضرت حلیمہ سعدیہ رضی اللہ تعالیٰ نے, یہ تو وہی بات ہے, اللہ جس کی قسمت جگہ دے, وہاں موسیٰ بھی بچے ہیں, یوسف بھی بچے ہیں, ابراہیم کے بیٹے اسماعیل بھی بچے ہیں, یہاں بھی ماں عورت زاد, موسیٰ کی ماں عورت زاد ہے, وہاں حاضر عورت زاد ہے. خدا بتلا رہا ہے, اپنا تعارف کرا رہے ہیں. حضرت حلیمہ سعدیہ رضی اللہ تعالی عنہا نے لے لیا, پھر کیا کہا, پہلے ہی دن سے برکتیں, اپنے پیٹ کے بچے کے لیے دودھ نہیں, اس بچے کے گود میں لیتے ہی ماں کے پاس دونوں کے لیے پورا دودھ ہے. پہچانو اللہ کو, پہچانو اللہ کے نبی کو, مر مٹو اللہ پر, دامن پکڑ لو نبی کا اور راہ پہ چل دو نبی کی, دیکھو برکتیں, دیکھو رحمتیں, دیکھو مددیں, دیکھو نصرتیں, دیکھو تائیدیں, دیکھو عبادتیں, دیکھو امن و امان دنیا میں بھی آخر. کیا کہا یتیمے کے نا کردہ قرآن درست, یتیمے کے نا کردہ قرآن درست, کتب خانہ چند ملت بشر, کہ یہ وہ یتیم ہے کہ جو پڑھنا نہیں جانتے, لکھنا نہیں جانتے, اللہ اپنا تعارف کرا رہے ہیں. سنقرئک فلا تنسا, آپ کو پڑھائیں گے ہم, ورفعنا لک ذکرک, پڑھائیں گے ہم. سب کی سرداری کا تاج رکھیں گے. یہاں بھی بچے ہی کی شکل ہے, ہر ایک کے راستے اللہ نے اپنا تعارف کرایا ہے. کیسے اب آئے ہیں, تاج نبوت کا کتنا بڑا, یا ایھا النبی انا ارسلناک شاہدا ومبشرا ونذیرا وداعیا الی اللہ باذنہ وسراجا منیرا. جہاں تھوڑی بہت دیکھ بھال کرنے والے چچا تھے تو وہ بھی, دادا تھے تو وہ بھی, کہ نہیں سبق پڑھا رہے ہیں. دادا رزاق ہے نہ باپ رزاق ہے, چچا ہے نہ بھائی ہے, نہ فورین سے آنے والی دولتیں ہیں, نہ تمہاری زمینوں کی پیداوار ہے, رزاق صرف اللہ کی ذات ہے. کیا بچپن ہے آپ کا. پھر نبوت کا تاج رکھا گیا, آپ کو سب سے پہلے کام بتایا, انا ارسلنا شاہدا ومبشرا ونذیرا. جو نبی کے کام کو اپنا کام بنائے گا, جو نبی کی محنت کو اپنی محنت بنائے گا, نبی کی دعوت کو اپنی دعوت بنائے گا, نبی کے آنسو کو اپنا آنسو بنائے گا, نبی کی کلن کو, نبی کے درد کو, نبی کے سجدوں کو, نبی کی نمازوں کو, نبی کے سفر حضر کو, نبی کی ہجرت نصرت کو, جو جتنا نبی کے کام کو اپنا کام بنائے گا اور جو جتنا نبوت کا رنگ و روپ اپنے میں بھرے گا, آنکھوں سے دیکھے گا خدا کی مددیں. اور ساتھ کے ساتھ یہ بھی سن لو, جو جتنا نبی کا مخالف, جو جتنا نبی کی راہ چھوڑ کر ادھر چلوں ادھر چلوں, یہ کروں وہ کروں, یہ لے لوں وہ لے لوں, اس سے رابطہ, اس سے تعلق, ان سے کنیکشن, ان سے کانٹیکٹ, مار کھائیں گے اور ایسی مار کھائیں گے کہ بتیسی پہر آ جائے گی. فَلْيَحْذَرِ الَّذِينَ يُخَالِفُونَ عَنْ أَمْرِهِ أَنْ تُصِيبَهُمْ فِتْنَةٌ أَوْ يُصِيبَهُمْ عَذَابٌ أَلِيمٌ. جو بھی کوئی مشرق مغرب شمال جنوب مرد عورت چھوٹے بڑے تاجر کاشتکار حاکم مکو, جو جو جہاں جس لائن میں جس شعبے میں محمد صلی اللہ علیہ وسلم کی مخالفت کریں گے یا کسی فتنے کے شکار ہوں گے اور اگر توبہ کیے بغیر استغفار کیے بغیر زندگی کے رخ کو صحیح کیے بغیر اپنی محنتوں کو ٹھکانے لگائے بغیر اگر مر گئے تو وہاں عذاب علیم ہوگا. میں এই যে বাসটা দেওয়া আছে, বাসের ওই পাশে একটা ছেলে বসা আছে, ওর হাতে মোবাইল আছে, ক্যামেরাওয়ালা মোবাইল, ওখানে বসে ছবি তুলতেছে. ধরা ওর কাছ থেকে মোবাইলটা নিয়ে নেন, এই খারাপ লোকগুলোকে আপনার একটু খেয়াল রাখেন. এই যে লোকটা দাঁড়াইছে কোট পরা, ওর সামনেই বসা. বাসের ওই পাশে, বাসের ওই পাশে মেরে মোহতরাম দোস্তার বুজুর্গ, মেরে মোহতরাম দোস্তার বুজুর্গ, উনি বলতেছিলেন যে দিনের উপরে চলাটা এত সহজ না, দিনের উপরে চলতে গেলে বিভিন্ন রকমের লোভ লালসা আর বিভিন্ন রকমের জিনিস দিয়ে আমাদেরকে লালায়িত করতে চাইবে, লালসার মধ্যে ফেলতে চাইবে, লোভের মধ্যে ফেলতে চাইবে, বিভিন্ন জিনিস আমাদের সামনে তুলে ধরবে, এর কোনো অভাব হবে না. কিন্তু শুধু কোরআনকে সামনে রাখে, কোরআনের যে সমস্ত ওয়াকায়াত গুলোর আলোচনা করা হয়েছে এগুলোকে যদি সামনে রাখে, মেরে মোহতরাম দোস্তার বুজুর্গ, কোন লোভ আর কোন লালসা কোন কিছুতেই আমাদেরকে ইমান আর ইসলামের থেকে, আল্লাহ তাআলার সাথে আল্লাহ তাআলার হুকুমের সাথে সংশ্লিষ্ট থাকার থেকে আমাদেরকে ফিরাই নিতে পারবে না, আমাদেরকে সরাইতে পারবে না, যদি আমরা কোরআনকে অর্থাৎ আল্লাহ তাআলার হুকুমকে মজবুত করে ধরি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকাকে আমরা মজবুত করে ধরি. আল্লাহ তাআলার যে কোনো বান্দা অথবা মানবী হোক, পুরুষ হোক অথবা মহিলা, যে কেউ হোক না কেন, শুধুমাত্র যদি আল্লাহ তাআলার হুকুমকে ধরে রাখে, নবীর তরিকাকে নিজের জীবনের জন্য আপন তরিক জীবন চলার জন্য সিদ্ধান্ত নিয়ে নেয়, মেরে মোহতরাম দোস্তার বুজুর্গ, তাকে দিন থেকে সরানো যাবে না, তার সাথে আল্লাহ তাআলার সাহায্য থাকবে, আল্লাহ তাআলার মুদ্দ থাকবে, আল্লাহ তাআলা তাকে হার মৌকাতে হেফাজত করবে. মেরে মোহতরাম দোস্তার বুজুর্গ, আল্লাহ তাআলার কাছে বাহ্যিক কোনো আসবাবের প্রয়োজন নাই, আল্লাহ তাআলা পালতে চাইলে কোনো মিলের দরকার নাই, কোন ফ্যাক্টরির দরকার নাই, কোন দোকানের দরকার নাই, কোন কৃষির দরকার নাই, বাহ্যিক কোন আসবাবের দরকার নাই, আল্লাহ তাআলা পালতে চাইলে আল্লাহ তাআলার ইরাদা এবং আল্লাহ তাআলার ইচ্ছাই যথেষ্ট. সৈয়দুল আম্বিয়া সমস্ত নবীদের সর্দার, আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় মখলুক জনাবে মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হইতেছে. জন্মের আগেই বাপ দুনিয়া থেকে চলে গেছে, জন্ম হয়েছে এতিম অবস্থায়, এতিম স্বীকৃতি নিয়ে জন্ম হয়েছে, বাপ নাই, দাদা গার্জিয়ান তেমন সচ্ছল মানুষও না, তেমন সচ্ছল মানুষও না. সাথে আমেনা ওই এতিম বাচ্চাকে নিয়ে লালন পালন করতেছে. ওই দেশের প্রথা নিয়ম ছিল বছরে দুইবার মেলা মিলত, বিভিন্ন জায়গার থেকে দুধ দাইরা আসত, যারা বাচ্চাদেরকে দুধ পান করানোর জন্য নিয়ে যেত. তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন ওই বয়স হল যে কোনো দুধ মাতার হাতে দেওয়া যায়, তখন তার প্রথম মেলাতে আমিনা উনি যে বসে গেলেন, অন্যান্য মায়েরাও বসে আছে, যাদের স্থানে দুধ আছে তারা বিভিন্ন এলাকার থেকে আসছে, বাচ্চার দিকে তাকাইতেছে, মায়ের দিকে তাকাইতেছে, তথ্য সংগ্রহ করতেছে যে এই বাচ্চার বাপকে, এই বাচ্চার দাদাকে কি পরিমাণে সম্পদ আছে, কি পরিমাণে ব্যালেন্স আছে, কাকে দুধ কোন বংশের কোন গোত্রের কোন খানদানের তাদের কাছে সম্পদ কি পরিমাণে আছে, ওটা যাচাই করে করে বাচ্চাদেরকে গ্রহণ করতেছে. হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা হযরত আমিনা উনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বসে আছেন, কেউ তার দিকে তাকাইতেছে না, কারণ এতিম স্বীকৃতি নিয়ে তার জন্ম, যার বাপ বেঁচে নাই, দাদা গার্জিয়ান, দাদার সন্তান 12 জন, তার এক একজনের কত সন্তান, ওই দাদার সম্পদ যদি ভাগ হয় তাহলে সে কত পাবে, ওর থেকে আমাকে কি দেবে? কেউ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে হাত বাড়াইতে পর্যন্ত রাজি না। তেরে মহতরম দোস্ত বুজুর্গ, ঠিক আমাদের একই অবস্থা, যে আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দিন নিয়ে আসছিলেন ওই দিনকে গ্রহণ করে নেওয়ার মতো, ওই যে মেহনত নিয়ে আসছিলেন ওই মেহনতকে নিজের বুকের সাথে মিলিয়ে নেওয়ার জন্য যেমনি ভাবে আজকে কেউ রাজি না। লড়াই ঝগড়া প্রতিযোগিতা পাল্লাপাল্লি চান মালের খরচ সবকিছু চলতেছে, বড় পোস্ট কি করে পাওয়া যাবে, বড় পজিশন কি করে পাওয়া যাবে, বড় বড় লিডার কি করে হওয়া যাবে, বড় বড় নেতৃত্বে কি করে দেওয়া যাবে, এটার জন্য হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ ব্যস্ত, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা খরচ করে ফেলতেছে যে ওই পোস্ট আর পজিশন গুলো পাওয়ার জন্য। উনি বলেন দাওয়াত দুনিয়া মাফিয়া, দুনিয়াকে দাওয়াত দুনিয়া মাফিয়া, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবকিছুকে বিসর্জন দিয়ে দাও, সবকিছুকে বিসর্জন দিয়ে দাও, এক আল্লাহ তালাকে ধরো, এক আল্লাহ তালাকে মজবুত করে ধরো, আর এক হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দামানকে আঁচলকে মজবুত করে ধরো, তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে, তোমার আর কোনো কিছু দরকার হবে না। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, একজন মহিলা হযরতে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার বুকে এতটুকু পরিমাণ দুধ ছিল না যে ওনার নিজের বাচ্চাই পেট ভরে খেতে পারে, আর বুকের দুধ থাকার জন্য নিজের বাচ্চা থাকা শর্ত, তো ওনার বুকের দুধে ওনার বাচ্চাই না খাই থাকতো, ওনার বাচ্চাই আদামারা হয়ে শুকনা কাঠ এই যে বুকের মধ্যে নিয়ে ঘুরতেছেন, ওনাকে কেউ বাচ্চা দিতে রাজি না। উনি চিন্তা করলেন সকলেই তো বাচ্চা নিয়ে যাবে, তাহলে আমি কি একেবারে খালি হাতে যাব, আমি কি একেবারে খালি হাতে যাব? তো উনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে ওই এতিম মোহাম্মদের দিকে হাত বাড়ান দিলেন, হযরতে আমিনার চোখের পুতুল। এই হযরতে আমিনার চোখের পুতুল কে? উনি হলেন সাইয়্যিদুল আম্বিয়া ফখরে রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার আপাত মস্তক আল্লাহ তাআলার কাছে সবচেয়ে মাহবুব সবচেয়ে পেয়ারা, যার সবকিছু আল্লাহ তাআলার কাছে পেয়ারা, যার মেহনত আল্লাহর কাছে পেয়ারা, যার ইমান আল্লাহ তাআলার কাছে পেয়ারা, যার নামাজ আল্লাহ তাআলার কাছে পেয়ারা, যার কুরবানি মুজাহাদ আল্লাহ তাআলার কাছে পেয়ারা, যার জিকির আল্লাহ তাআলার কাছে পেয়ারা, যার সবকিছু আল্লাহ তাআলার কাছে পেয়ারা, কারণ হল সবকিছু আল্লাহ তাআলাই তাকে দিছেন, সবকিছু আল্লাহ তাআলাই দিছেন। ওই এতিম যে এতিম কোন পড়াশোনা জানে না, কিন্তু যার মুখের কথা লক্ষ লক্ষ কিতাব উজুদে আসছে, আল্লাহ তাআলা মানে সানু করি ও কা ফালা তানসা, আপনাকে পড়ানোলা কেউ ছিল না, কেউ আপনাকে পড়ায় নাই, এটার জন্য কোনো চিন্তার দরকার নাই, আমি আপনাকে পড়াবো। ওরফা আনা এলাকা জিক্রক, মানুষ আপনাকে অবহেলার সাথে দেখছে, মানুষ আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য দৃষ্টিতে দেখছে, ওই দুধ পান কর্মীরা আপনার কাছে কোনো মূল্য নাই, আপনাকে কোনো মূল্য দেয় নাই, আমি আপনাকে শ্রেষ্ঠত্বের মাকামে আমি পৌঁছাব, সর্বোচ্চ মাকামে মাকামে মাকামাতে সর্বোচ্চ শিখরে আপনাকে আমি পৌঁছাই। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, আমাদের জন্য ওই নির্দেশ দেওয়া হয়েছে যে আল্লাহ তাআলাকে ধরো, আল্লাহ তাআলার জাতের আল্লাহ তাআলার একিনে বিশ্বাসে বিশ্বাসী হয়ে যাও, সমস্ত দিক থেকে নিজের দৃষ্টিকে ফিরায় নাও, যারা দুনিয়া লুট করতে চায় তাদেরকে দুনিয়া লুট করতে দাও, যারা দুনিয়া থেকে এক শাসন করতে যায় তাদেরকে দুনিয়া শাসন করতে দাও, যারা জুলুম করতে চায় তাদেরকে জুলুম করতে দাও, যারা নির্যাতন করতে চায় নির্যাতন করতে দাও, যারা সন্ত্রাসী করতে চায় তাদেরকে সন্ত্রাস করতে দাও, ওইদিকে তোমরা যেও না, তোমরা দুইটা কিছু জিনিসকে ধরো, আল্লাহ তাআলাকে বিশ্বাস করো, আল্লাহ নবীর তরিকাকে অবলম্বন করো, তোমার ইমানটা যেন না নবীওয়ালা ইমান হয়ে যায়, তোমার নামাজ যেন নবীওয়ালা নামাজ হয়ে যায়, তোমার তোমার জিন্দগি যেন নবী আলা এলেমের দ্বারা তোমার জীবনটা সুসজ্জিত হয়ে যায়, নবীর হিজরত, নবীর নুসরত, নবীর স্থাপন, নবীর হাজার, নবী যেভাবে আল্লাহ রাস্তাতে গেছেন তুমি এভাবে আল্লাহ রাস্তাতে যেতে থাকো, অন্যদিকে তুমি বলতে থাকো, আল্লাহ তালার বড়াই বরত্বের কথা বলতে থাকো, আল্লাহ তালার দিকে দাওয়াত দিতে থাকো, নবীর কামকে তুমি নিজের কাম বানায় নাও, দেখো তোমার জীবনে কি হয়, দেখো তোমার জীবনে কি হয়। হযরত হালিমা সাহাবিয়া পরবর্তীকালে রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই মা আমেনার চোখের মণি, এই মা আমেনার চোখের এতিম চোখের মণিকে নিয়ে যখন বুকের মধ্যে লাগাইছে, লাগানোর সাথে সাথে হযরত হালিমা সাহাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে পারলেন যে ভিতরের থেকে দুধের ফোয়ারা চালু হয়ে গেছে, দুধের ফোয়ারা চালু হয়ে গেছে। ওই পথের মধ্যে থেকেই বরকত জাহির হওয়া শুরু হয়েছে। যেই বাচ্চা আদা খাইত, আদা উপবাস থাকত, ওই বাচ্চা ওই পথের থেকে পেট ভরে দুধ পান করতে করতে দেখতেছেন। মেরে মোহতারাম ওস্তাদ বুজুর্গ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তো আল্লাহ তাআলা শুধু এই জন্য পাঠান নাই, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সারা দুনিয়ার জন্য রহমত বানায় পাঠাইছেন, এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকাকে আল্লাহ তাআলা পছন্দ করে ছাড়া দুনিয়ার মানুষের সামনে আল্লাহ তাআলা রেখে দিচ্ছেন। উম্মতেরা অতিবাহিত হয়ে যাওয়ার তারা হয়ে গেছে, নবতী যে সমস্ত নবতী খতম হয়ে যাওয়ার সমস্ত নবতীর সময় সীমা খতম হয়ে গেছে। এই উম্মত খতম হওয়ার উম্মত না, শেষ হয়ে যাওয়া উম্মত না, এই উম্মতের জন্য যে নবী আসছিলেন তার নবতী শেষ হওয়া নবতী না, কেয়ামত পর্যন্ত এই নবীর নবতী চলবে, কেয়ামত পর্যন্ত এই উম্মত অব্যাহত থাকবে। গত চোদ্দ শত শতাব্দী যাবত ছিল, কেয়ামত পর্যন্ত এই উম্মত এইভাবে থাকবে। মেরে মোহতারাম বেস্তার বুজুর্গ, আমাদের জিম্মা হইল আল্লাহ তাআলার জাতকে বিশ্বাস করে, আল্লাহ তাআলার ওয়াদাকে অতীন করে, আল্লাহ তাআলার নবীর তরিকাতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকাকে আপন করে নেওয়া, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার ঈমান শিখার তরিকাকে শিখানোর তরিকাকে অবলম্বন করা, নামাজকে নবীর মতো বানানো, আখলাককে নবীর মতো সাজানো, এবং এলেমের দ্বারা নিজের জাহালতকে দূর করা এবং আল্লাহ তাআলার ধ্যান পায়দা করা, নবীর মতো হিজরত নুসরতের কামের মাধ্যমে আমাদের আমাদের জীবনকে যাবত জীবন যাপন করতে যাপন করতে থাকা, অন্যদিকে দৃষ্টি না দেওয়া। তাই বলে মানুষের যে যা করবে, নবীর তরিকার খেলাপ করবে, আল্লাহ তাআলার বিপদাচরণ করবে, আল্লাহ তাআলার হুকুমকে লঙ্ঘন করে জীবন যাপন করবে, নবীর তরিকার উপরে তারা বিভিন্ন রকমের কঠোর মন্তব্য করবে, আল্লাহ তাআলা কি তাদেরকে ছেড়ে দিবেন? আল্লাহ তাআলা বলেন যে তোমাদের তাদের ব্যাপারে কোনো চিন্তা করার দরকার নাই, তোমরা নির্বিঘ্নে নিশ্চিন্তে একাগ্রভাবে তোমাদের কামকে তোমরা করতে থাকো, ওদেরকে আমার হাওয়ালা করো। আমার হুকুমের লঙ্ঘন করে যারা জীবনযাপন করতেছে তাদেরকে আমার আমার হাওয়ালা করে দাও, আমার হাওয়ালা করে দাও, তাদেরকে আমি এমন মাছ দেব, এমন মাছ তারা খাবে, এমন পিঠে তারা খাবে যে মায়ের আর পিঠের কল্পনা তারা জীবনে কোনোদিন করতে পারবে, আমি এইভাবে তাদেরকে পিটাই করতে থাকব। আল্লাহ তাআলার হুকুমের অবাধ্যতা করা, নবীর তরিকার সমালোচনা করা, নবীর তরিকাকে উপেক্ষা করে জীবন যাপন করার শাস্তি তাদেরকে আমি দুনিয়াতে দেব এবং চূড়ান্ত শাস্তি তাদেরকে আমি আখেরাতে দেব। মেরে মোহতারাম দোস্তার বুজুর্গ, ওইখানে মুসা আলাইহিস সালাম বাচ্চা, এইখানে ইসমাইল আলাইহিস সালাম বাচ্চা, ওইখানে ইউসুফ আলাইহিস সালাম অসহায়, এখানে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসহায়, এদেরকে আল্লাহ তাআলা ইজ্জত সম্মানে চূড়ান্তে পৌঁছে আল্লাহ তাআলা আমাদের জন্য একটা রাস্তা বলে দিলেন, রাস্তা বের করে দিলেন যে ওই চূড়ান্তে পৌঁছার রাস্তা কোনটা, তোমরা আল্লাহ তাআলার হুকুমকে ধরো, নবীর তরিকাকে অবলম্বন করো, আল্লাহ তাআলা তোমাদেরকে ইজ্জত সম্মানে চূড়ান্তে পৌঁছায় দিবেন। সারা মজমা یہ یقین کرتے ہوئے کہ یہ دعوت کی سادہ سمپل محنت، یہ عمومی محنت اگر حضرت آمینہ کی گود سے حضرت حلیمہ نے لیا تھا، اب قسمت جگا دی تھی، اب قوموں اور عالم کے انسانوں کی ہدایت کا سامان ان کی گود تک پہنچایا تھا، اللہ کی قسم اگر اس محنت کو ہم محنت بناتے ہیں اور سارا مجمع اس کی نیت کر کے کہ اگر حضرت حلیمہ اس یتیم بچے کو لے کر اپنی گودی میں گئی ہے, ہمارے اس مجمع کا ایک ایک فرد جو جہاں سے آیا ہے, ہمارے بیرون کے مہمان جتنے ہیں, مقامی مجمع جتنا ہے, اور جس جس طبقے سے تعلق ہے, ہر ایک اس محنت اور اس انداز کے ساتھ کہ ہم اپنی گودیں بھر کے جا رہے ہیں, ہم اپنی گود میں اس محنت کو لے کے جا رہے ہیں, اس دعوت کو سینے سے لگا کے جا رہے ہیں, زندگی کا مقصد بنا کر جانے اس پر کھپائیں گے, مال اس پر لگائیں گے, صلاحیتیں اس کے لیے استعمال کریں گے. اگر حضرت حلیمہ کی گود سے ظاہر ہونے والے وہ ساری برکتیں, وہ ساری رحمتیں, جب تک اس دعوت کی محنت کو سنو دھیان سے اور سنو کان کھول کر, ادعو الی اللہ علی بصیرت قل ہذہ سبیلی ادعو الی اللہ علی بصیرت انا ومن اتبعنی, وہ پیغمبر خدا صلی اللہ علیہ وسلم جن کے لیے شروع میں دودھ کا انتظام نہیں ہے, جن کے لیے کوئی سینے سے لگانے والا نہیں ہے, کوئی گود میں لینے کو تیار نہیں ہے, باپ کا سایہ نہیں ہے, چچا دادا دنیا سے رخصت ہو چکے ہیں, جب نبوت کا تاج رکھا گیا ہے, ذمہ داری دی گئی ہے, اب جو آپ نے دعوت دی ہے کہ میں جو دعوت دے رہا ہوں میرا راستہ یہ ہے, قل ہذہ سبیلی, آپ کہہ دیجئے یہ میرا راستہ ہے, کون سا, جس کو ہم نے رحمت للعالمین بنا کر بھیجا ہے, جن کو ہم نے پوری بشریت کے لیے پیغمبر بنا کر بھیجا ہے, ان کی زبان ہم کہلوا رہے ہیں, کیا آپ کہہ دیجئے میرا راستہ ایمان کی دعوت, اللہ کا ہر بندہ بندی اللہ سے وابستہ ہو جائے, اللہ کی عظمت کو, اللہ کی بڑائی کو, اللہ کی قدرت کو, اللہ کی ذات و صفات پر ایمان بناتے ہوئے اللہ کے خزانوں کی وسعت وہاں سے لینے والے طور و طریق اس کو زندگی میں اتار لے, پھر دیکھے گا اپنی آنکھوں سے یہ میرا راستہ ہے. ایک ایک بندے کو دعوت دینا, ایک ایک کو سمجھانا, اور پورے اس یقین کے ساتھ کہ جیسے خود حضور پاک صلی اللہ علیہ وسلم نے فرمایا ہے, میری مثال اور میرے ساتھ جو علم اور ہدایت آئی اس کی مثال پانی کی طرح ہے, بارش کے پانی کی طرح ہے. چار سمتوں میں جتنی دنیا ٹیکنالوجی سے اور جتنی اپنی اپنی لائنوں سے محنت کر کے جس کو وہ ترقی کہتے ہیں, یحسبون انہم یحسنون صنعا, لیکن دنیا میں ایک فرد ایسا بتا دو کہ جسے پانی کی ضرورت نہ ہو. یہ دراصل محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم کا پیغام ہے جو قیامت تک کے انسانوں کو بتلا دیا, تم جو کچھ ہو, جہاں کہیں ہو, جس حیثیت و پوزیشن میں ہو, اگر تمہیں پانی کے بغیر چارہ نہیں, میرا دامن تھامے بغیر, میری راہ چلے بغیر, میرا کام کام بنائے بغیر, میرے غم کو غم بنائے بغیر تم دنیا میں کہیں پنم سکتے ہو, نہ آخرت تمہاری کہیں بن سکتے. اسی لیے صرف چلے چار مہینے سال دو سال کی بات نہیں, اس یقین کے ساتھ جیسے حضرت حلیمہ رضی اللہ تعالی عنہ نے لیا تھا کہ ہم یہاں سے دعوت لے کر جائیں گے, دعوت کے تقاضوں پہ مر مٹیں گے, اس یقین کے ساتھ کہ میرے گھر کی سوئی تاگیے کی ضرورت سے لے کر میرے اپنے جنت کے داخلے, میرے اپنے جہنم سے بچنے, اب میرے اپنے نہیں, اب میرے بھی بچے اور میرے خاندان قبیلے نہیں, عالم کا ایک ایک انسان رہتی دنیا تک کا, سورج کے مغرب سے طلوع ہونے تک کا, جو آدم کا بیٹا, جو حوا کی بیٹی دنیا میں آئے, اس کی دنیا اور آخرت کے بننے کا سامان صرف اور صرف محمد صلی اللہ علیہ وسلم والی شریعت, محمد صلی اللہ علیہ وسلم والی سنتیں, اور سنتوں میں مہا سنت, پہلی سنت, عظیم سنت, اور تمام سنتوں کی ماں. جیسے ماں سے بچوں کا سلسلہ چلتا ہے, مہا سنت جس دن نبوت کا تاج رکھا گیا ہے اس دن سب سے پہلے آپ نے ایمان کی دعوت دی ہے. یہ تمام سنتوں کی ماں ہے. جب اس کو اپنا کام بنائیں گے اس یقین کے ساتھ کہ میرا نہیں, سورج کے مغرب سے طلوع ہونے تک ہر ایک کی دنیا اور آخرت کے بننے, عزتوں کے تاج پہننے, امن و امان کی ہوائیں شرق و غرب میں چلنے, حفاظت کی, برکتوں کی, رحمتوں کی, مددوں کی, تائیدوں کی, نصرتوں کی مسکلادھار کیا بارشیں برستی ہوں گی جو محمد صلی اللہ علیہ وسلم والے طریقے کو اپنانے پر خدا بارشیں برسائے گا. اس یقین کے ساتھ اس پورے مجمع کو, اس محنت کو لے کر چلنا ہے. اس کی نیتیں, اس پر ارادے, اس پر اپنی جان و مال کو چھوڑنا. مولانا میرے محترم دوست اور بزرگوں, ہمیں پورا مزمر کیسے পুরো অবস্থিতি মজবার কাছে আমি এই কথাটাই আরজ করতে চাই, রাখতে চাই, উপস্থিত করতে চাই, স্থাপন করতে চাই. চাই মজমা দেশি মজমা হোক, চাই মজমা বিদেশ থেকে আগত তারা মেহমান তারা হোক, সকলের কাছে আমি একটা জিনিস উপস্থিত করতে চাই, পেশ করতে চাই. সেটা হলো আমরা সকলেই এই কথাটা নিয়ত করে নিই, এই কথাটা আজম করে নিই যে আমরা এই মজলিস থেকে, এই মজমা থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মেহান, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দাওয়াত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে পাঠানোর আসল মকসদ যেটা, দিন এবং দিনকে উজুদে আনার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে যে দিন নবীকে দেওয়া হয়েছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে যে শরীয়ত নবীকে দেওয়া হয়েছে, এবং যেই পদ্ধতিতে এই তরিকাতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন আর শরীয়তকে মানুষের পর্যন্ত পৌঁছাইছেন, ওই পদ্ধতিটাকে আমাদের জীবনের জন্য আমরা আপন করে নেব, এমন ভাবে বুকের মধ্যে মিলাই নেব যেমনি ভাবে হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আমেনার ওই চোখের তুলিকে, চোখের মণিকে নিজের বুকের সাথে মিলাই দিয়েছে. আমাদের জীবনের জন্য অবিচ্ছিন্ন অবিচ্ছেদ্য অঙ্গ অঙ্গ বানাই দেব, যেটা আমার জীবনের থেকে কখনই পার্থক্য হবে না, জুদা হবে না, আলাদা হবে না. এই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাম কি আমাদের কাম বানায়, এটাকে আমাদেরকে এক নম্বর লক্ষ্য বানায়, আমরা এখান থেকে ছড়াই করবো দুনিয়ার চতুর্দিকে. বলে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে যখন নাকি আল্লাহ তাআলা নবুয়তি তাজ পরাইলেন, সৈয়দুল আম্বিয়ার তাজ যখন নাকি আল্লাহ তাআলা পরাইলেন, শেষ নবীর মুকুট আল্লাহ তাআলা যখন দেখে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পড়াইলেন, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা হুকুম দিলেন যে আপনি বলে দেন, যেহেতু আপনাকে আমি রহমাতুল আলামিন হিসেবে দুনিয়াতে পাঠাইছি, সারা দুনিয়ার মানুষ কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের জন্য রহমাতুল আলামিন হিসেবে, রহমত হিসেবে পাঠাইছি, সারা দুনিয়ার মানুষের জন্য হেদায়তের রাস্তাকে বলার জন্য আপনাকে আমি দুনিয়াতে পাঠাইছি, আপনি বলে দেন এই জিম্মাদারি পাওয়ার পরে, এই দায়িত্ব পাওয়ার পরে আমার কামটা, আপনার কামটাকে আপনি বলে দেন. আপনি বলেন কোন, আপনি আপনার যে অবস্থান, অবস্থাতে যে অবস্থান আপনাকে আমি দান করছি, এই অবস্থান উপর আপনি প্রতিষ্ঠিত হয়ে আপনি বলে দেন হাজিহি সাবিলি, এইটা হল আমার রাস্তা, এটা হল আমার কাম, এটা হলো আমার রাস্তা, এটা হলো আমার জীবনের তরিকা. এই তরিকার কাম কি? আদউ ইলাল্লাহ, ঈমানের দাওয়াত দেওয়া. আল্লাহর দিকে দাওয়াত দেওয়া মানে হলো কি? ঈমানের দাওয়াত দেওয়া, ঈমানের বুনিয়াদ আল্লাহ তাআলাকে স্বীকার করা, আল্লাহ তাআলাকে বিশ্বাস করা, আল্লাহ তাআলার জাতের উপরে ইয়াকিন করা, এটাকে ঈমানের দাওয়াত, এটাকে ঈমান বলে. বলে যে আমার কাম হলো, আমার দায়িত্ব হল মানুষদেরকে আল্লাহ তাআলার দিকে ডাকা, অর্থাৎ ঈমানের দিকে ডাকা. আমারও কাম এটা, এবং যারা আমাকে অনুসরণ করবে, যারা আমাকে নবী বলে স্বীকার করবে, তাদেরও কাম হল এটা। এটি যেমন আমার একমাত্র কাম, আমার অনুসারী যারা তাদেরও একমাত্র কাম হবে ইমানের দাওয়াতের কাম। যেই দিন আর যে শরীয়ত নিয়ে আসছে শরীয়তের দাওয়াতের কাম। মেরে মহতারাম দোস্তার বুজুর্গ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচে এই দুনিয়াটাকে আসা দুনিয়াতে আসাটাকে তুলনা করছেন মেঘের পানির সাথে, বৃষ্টির পানির সাথে। উনি বলেন যে আমি প্রকাশ্যে সারাদিনের মানুষদেরকে, সারা দুনিয়ার মানুষদের থেকে আমি বলতেছি, যে কোনো পেশার, যে কোনো শ্রেণীর, যে কোনো রঙের, যে কোনো বর্ণের, যে কোনো ভাষাভাষীরই হোক না কেন, সকলকে আমি বলতেছি, যত বড় বিজ্ঞান, যত বড় বুদ্ধিমান, যত বড় টেকনোলজি হলেই হোক না কেন, যত বড় আবিষ্কারকই হোক না কেন, বৈজ্ঞানিকই হোক না কেন, তাদেরকে আমি জিজ্ঞাসা করতে চাই যে একজন মানুষ যে কথা বলুক যে আমার পানির কোনো দরকার নাই, পানির কোনো দরকার নাই। মেরে মহতরম দোস্তের বুজুর্গ, একটা প্রাণী পাওয়া যাবে না যে বলবে যে আমার পানির দরকার নাই। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মিশন নিয়ে দুনিয়াতে আসছেন, এই মিশনের তুলনা করছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানির সাথে। যেমনি ভাবে পানি ছাড়া উত্তরে দক্ষিণে পূর্ব পশ্চিমের কোন মানুষের জীবন ধারণ করার কোন ব্যবস্থা নাই, অন্যান্য খাবার দাবারের যত পার্থক্যই থাকুক না কেন পানির তার প্রয়োজন হবে। অনুরূপভাবে যে কোনো রঙের, যে কোনো বর্ণের, যে কোনো পেশাদার, যে কোনো শ্রেণীরই হোক না কেন, যে কোনো অঞ্চলেরই হোক না কেন, আমার দিনের মধ্যে আমার দিনকে স্বীকার করা পেতে রেখে তার কোনো উপায় নেই, আমার তরিকাকে মেনে নেওয়া পেতে রেখে তার কোনো উপায় নাই। মেরে মহতরাম দোস্তার বুজুর্গ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, এই সুন্নত মানে ওইটা না যেটা নফলের চেয়ে একটু বড়, ওয়াজিবের চেয়ে একটু কম, এটা না। এই সুন্নত মানে হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনযাপনের তরিকা পদ্ধতি। বলেন যে আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, গুরুত্বপূর্ণ অংশ হল দাওয়াত। দাওয়াত এটা হলো আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, গুরুত্বপূর্ণ কাম। হাজিহি সাবিলি, এইটি আমার রাস্তা, এটি আমার কায়া, এটি আমার রাস্তা। কাম হলো আদু ইলাল্লাহ, মানুষকে আল্লাহ তাআলার দিকে ডাকা। মেরে মহতরম দোস্তার বুজুর্গ, আপনাদের সকলের খেদমতে আমার আরজ হল যে আপনারা সকলে এই কথাটার উপরে প্রতিজ্ঞাবদ্ধ হন যে আমরা এখান থেকে, আমরা এখান থেকে ওই জীবন, ওই দাওয়াতকে নিয়ে যাব, ইমানের দাওয়াতকে নেব, ওই আমালকে নেব, ওই এলেমকে নেব, ওই আখলাককে নেব, ওই তরিকার ওই পদ্ধতিকে নেব, যেই দাওয়াত নবীজির দাওয়াত ছিল, যেই আমল নবীজির আমল ছিল, যেই তরিকা নবীজির কাছে পছন্দ নিয়েছিল, আল্লাহ তাআলার মাহবুব ছিল, ওইটাকে নিয়ে আমরা এখান থেকে যাব। বলে যে এটা কোন চার মাস আর এক বছরের কোনো কথা না, পুরা জীবনের জন্য। আমি যেখানে, যে অবস্থায়, যেখানেই যতটুকু সময় থাকি না কেন, আমার জীবন, আমার মরণ, আমার সুখ, আমার দুঃখ, আমার সুস্থতা, আমার অসুস্থতা, সব কিছুর জন্যই আমি দাওয়াতকে সিদ্ধান্ত নিয়ে নিলাম। আমি হার অবস্থাতে দাওয়াতের কাম করতে থাকবো, মানুষের কাছে এই আল্লাহ তাআলার তাওহীদ, আল্লাহ তাআলার রুবুবিয়াত, আল্লাহ তাআলার জাত ও সিফাতের দাওয়াতকে নিয়ে মানুষকে আমি ইমানের দিকে উদ্বুদ্ধ করতে থাকবো। এই নিয়ত আমরা সকলকেই, সকলেই করে নেব। কি বলেন? নেব তো ইনশাআল্লাহ। এইটার জন্যই নবী দুনিয়াতে আসছিলেন, এই জিনিসটা, এই দায়িত্ব আমাদেরকে দিয়ে গেছেন, এই উপহার আমাদের জন্য রেখে গেছেন। এই কথাটাই মানুষদের সামনে আমাদেরকে স্পষ্ট ভাষায় বলতে হবে, স্পষ্ট ভাষায় বলতে হবে। দুনিয়া এবং আখেরাতে সুখ শান্তি, ইজ্জত সম্মান, নিরাপত্তা, হেফাজত কামিয়াবি, এই নবীর তরিকা ছাড়া, নবীর আনিত দিন ছাড়া অন্য কোন জায়গার মধ্যে সম্ভব না, অন্য কোন জায়গার মধ্যে আল্লাহ তাআলা রাখেন নাই। একমাত্র কামিয়াবি, সফলতা, সুখ শান্তি আল্লাহ তাআলা রাখছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত দিনের মধ্যে। জিন্দেগিতে বরকত, জিন্দেগিতে রহমত, জিন্দেগিতে হেফাজত, মেরে মহ চিন্তামুক্ত থাকা, ইতমিনানের জিন্দগি আল্লাহ তালা সবকিছুকে নবীর আনিত দিনের মধ্যে রাখছেন। এই দিনকে আমরা বুকে নিয়ে, এই দিনকে সিনার মধ্যে ধরে নিয়ে আমরা এখান থেকে রওনা দেব। যেমনিভাবে হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই এতিম বাচ্চাকে নিয়ে চলে যেতেছেন, এমন এতিমের এতিম যে এতিমের পরে এতিম হইতে হইতেই যাইতেছেন, যেই সাহারা যায় ওই সাহারা শেষ, যেই সাহারাতে যাইতেছেন পেটে শেষ, পাপের সাহারা তো পানি নাই, দাদা দুনিয়ার থেকে চলে গেলেন, চাচাও চলে গেলেন, যেই ডাল ধরতেছে ওই ডাল ভাঙতেছে, মেরে মোহতরাম দস্তর বুজুর্গ, কিন্তু আল্লাহ তাআলা রহমতে ঢেকে নিয়েছেন, আল্লাহ তাআলাই নবীকে তার ওই মাকামে পৌঁছাইছেন। মেরে মোহতরাম দস্তর বুজুর্গ, নবীর যেমন দুনিয়াতে বেঁচে থাকার জন্য, নবীর যেমন দুনিয়াতে একটা দায়িত্ব পুরা করার জন্য দুনিয়ার কোন সাহারার প্রয়োজন হয় নাই, অনুরূপ ভাবে নবীর কামকে যারা কাম বানাবে, নবীর দিনকে যারা নিজের জীবন যাপনের তরিকার পদ্ধতি হিসেবে সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেবে, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া এবং আখেরাতে কামিয়াব করার জন্য, দুনিয়া আখেরাতে সুখ শান্তি নিরাপত্তা হেফাজত দেওয়ার জন্য কোন আসবাবের প্রয়োজন হবে না। আল্লাহ তাআলা কুদরত থেকে এই দিনকে অবলম্বন করার কারণেই আল্লাহ তাআলা তার জীবনকে ফুলে ফলে ভরে দিবেন। যেমনিভাবে হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলার জীবনকে আল্লাহ তাআলা সব রকমের রহমত আর বরকত দিয়ে ভরে দিয়েছেন। হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর কি জাত কো লেকর গই থি, আপ কোন সর কে বালো সে লেকর, আপকা জাহির, আপকা বাতিন, আপকে সর কে বাল, আপকে পেয়ের মুবারক কে নাখুন, আপকি রগে, আপকে আজা, আপকে জওয়ারে, আপকি জবানে মুবারক, আপকা এক এক আজ সরাপা রহমত, সরাপা রহমত। হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপকে জিসমে মুবারক কো লেকর গই হ্যায়, ইয়াহাঁ সে জিতনে হুজুর কি জাত মে রহমত হ্যায়, জিতনা হুজুর কি জাত মে বরকত হ্যায়, জিতনা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সাথ আল্লাহ কি মদদ হ্যায়, ইয়ে ইজতিমাত হুজুর কি বাত কো লেকর জানা, হুজুর কে কাম কো কাম বানানা, হুজুর কে গম কো গম বানানা, وہ ساری رحمتیں ساری برکتیں ساری مددیں ساری عبادتیں سارا امن و امان آپ کی جد آپ کی بات کے ساتھ آپ کے کام کے ساتھ۔ جب یہ ہر ایک ہمارا تاجر ہمارا کاشتکار ہمارا مزدور ہمارا کارخانے دار ہمارا عامی ہمارا ان پڑھ اور ہمارا پڑھنے والا جب حضور کی بات کو لے کر چلے گا اپنے گھر میں پہلے نبیوں کی نقل اتارتے ہوئے وکان یامر اہلہ بالصلاۃ والزکاۃ، حضرت اسماعیل علیہ السلام کو اللہ نے گھر والوں کے لیے بھیجا تھا، جو محمد صلی اللہ علیہ وسلم والی دعوت کو اور آپ کی والی محنت کو اپنے گھر میں چلائے گا، اسماعیلی نور پائے گا محمدی مہر کے ساتھ، جو محمد صلی اللہ علیہ وسلم والی محنت کو اپنے شہر کو اس محنت کا میدان بنائے گا، باز نبی ایک شہر کے لیے بھیجے گئے، وَإِلَى مَدْيَنَ أَخَاهُمْ شُعَيْبًا، جو اپنے پورے شہر کی ہر گلی ہر محلہ ہر گھر ہر فرد ہر ایک کو اپنی محنت کا میدان بناتے ہوئے جب جان مال اپنی کھپائے گا، خدا اسے شعیب نور دیں گے محمدی مہر کے ساتھ، جو پورے ملک کو اپنی محنت کا میدان بنائے گا، جو پورے ملک کو اپنی محنت کا میدان بنائے گا، وہ نبی جن کو اللہ نے پورے ملک کے لیے بھیجا، حضرت موسیٰ و ہارون علیہ الصلوۃ والتسلیمات اور ان کے علاوہ اور انبیاء بنی اسرائیل، جو ملک کو محنت کا میدان بنائے گا کہ ملک کا کوئی صوبہ، صوبے کا کوئی ضلع، ضلع کی کوئی تحصیل، تحصیل کا کوئی قصبہ، کوئی اس کا گاؤں، کسی گاؤں کی کوئی مسجد، کسی گاؤں کا کوئی گھر، کسی گاؤں کا کوئی فرد ایمان کی محنت سے نہ رہ جائے، جو اس کو اپنی محنت کا میدان بنائے گا خدا اسے موسوی نور دیں گے محمدی مہر کے ساتھ۔ جو اپنی قوم اپنے علاقے کو اپنی محنت کا میدان بنائے گا، خدا نے, خدا پاک نے حضرت نوح علیہ الصلوۃ والتسلیم کو قوم کے لیے بھیجا تھا, انا ارسلنا نوحا الى قومی, جو قوم کو محنت کا میدان بنائے گا اور محمدی دعوت کو چلائے گا, ایمان کی دعوت ہو, تعلیم کے حلقے ہوں, اللہ کا ذکر ہو, خوشی خضوع والی نمازیں ہوں, ہر ایک کا حق پہچان رہے ہوں, اس کو ادا کر رہے ہوں, اور سوائے اللہ کی رضا کے کوئی زاویے خیال میں کوئی چیز نہ ہو, خدا انہیں نوری نور دیں گے, حضرت نوح علیہ السلام والا نور دیں گے محمدی مہر کے ساتھ. لیکن ہم حضرت موسیٰ علیہ السلام کی امت میں, ہم نہ حضرت نوح علیہ السلام کی امت میں, نہ ہم حضرت شعیب علیہ السلام کی امت میں, ہم تو عالمی نبی کی امت میں ہیں. شروع کریں گے اپنی ذات سے, اپنے گھر سے, اپنی گلی سے, اپنی مسجد سے. اسی لیے تو فرمایا کرتے تھے کام کام کام کام کام, باتیں بنانے کا نام نہیں ہے, کام باتیں بنانے کا نام نہیں ہے. ہر ایک اپنی مسجد کا عمومی گشت کرے, ہر ایک اپنی مسجد سے دوسرا گشت کرے, ہر ایک شہروزہ, اور شہروزہ ایسا نہیں کہ مسجد میں جا کے پڑ گئے اور گاؤں والوں نے آ کے جگایا, جماعت والوں اٹھ جاؤ اذان ہو گئی, ایسے شہروزہ نہیں. ہر ایک دو گشتیں, دو تعلیمیں, گھر میں تعلیم, مسجد میں تعلیم, مہینے کے تین دن, ہفتے کی دو گشتیں, روزانہ کا مشورہ, اور ہر مسجد میں پانچ کام. یہ ڈھائی گھنٹے تو بچوں کو مکتب بھیجنا ہوتا ہے نا, چار مہینے دے دو, چلا دے دو, تین دن لگا دو, تعلیم میں بیٹھ جاؤ, مشورے میں آ جاؤ, اللہ کا ذکر کر لو, تسبیح پڑھ لو, قرآن کا پارا پڑھ. یہ تو بچوں کو مکتب جب بھیجنا ہوتا ہے اس وقت میں بچہ میں تو نہیں جاتا, میں تو نہیں جاتا. اے منے کیڈبری دیں گے, کیڈبری, یہ بڑا چاکلیٹ فری نکال کے دکھا, مکتب جاؤ گے نا, جب آؤ گے یہ دیں. یہ تو صرف کیڈبری کا چاکلیٹ دیکھنے والی بات ہے. خدا کرے, خدا کرے, خدا کرے پھر اس محنت کا چسکا لگ جائے, مر رہے ہو راہ خدا میں, جانے دے رہے ہو خدا کے راہ میں, اور اندر سے آواز خشت و رب الکعبہ, خشت و رب الکعبہ, میرا تو کام بن گیا. ہرامی بن ملحان رضی اللہ تعالیٰ عنہ کو دشمن نے نیزہ مارا, اور ایسا مارا کہ آر پار ہو گیا. زندگی کے آخری سانس سے اپنی موت کو اپنی آنکھوں سے دیکھ رہے ہیں, اور قسمیں کھا کر, قسمیں کھا کر یہ کہہ رہے ہیں رب کعبہ کی قسم میں کامیاب ہو گیا, جس نے زندگی دی تھی اس کے نام پہ لگا دی. اسی لیے مولانا یوسف صاحب رحمت اللہ علیہ فرمایا کرتے تھے دائی کی حیات اسلام کی حیات, دائی کی موت اسلام کی حیات. جاتے تو چلے گئے, لیکن جب اس نے سنا جس نے مارا کہ یہ کیا کہہ رہا, بیوی اس کی بیوہ ہوئی, بچے اس کے یتیم ہوئے, خون کے فوارے اس کے چلے, اور قسمیں کھا کے کہتا ہے کامیاب ہو گیا, کہ جی جس نے زندگی دی تھی, جس نے ایمان دیا تھا, جس نے محمد صلی اللہ علیہ وسلم کا کلمہ پڑھایا تھا, جس نے محمد صلی اللہ علیہ وسلم کی امت میں پیدا کیا تھا, جس نے کام کی ذمہ داری ڈالی تھی, اس ذمہ داری کو پورا کرتے کرتے دنیا سے جو گئے ہیں, اسی کا نام ہے یہاں کامیابی. تم فکروں کے ہاتھ میں آنے کو, تم زمینوں کے ٹکڑوں کے ہاتھ میں آنے کو, تم اپنی پوزیشن اور اپنی حیثیتوں کے بنانے کے چکر میں, کامیابی یہ نہیں ہے. جس کام کے لیے دنیا میں آئے ہو اس کو کرتے کرتے دنیا سے جانا, یہ کامیابی کا تاج سروں پہ رکھنا ہے. جب یہ سنا ہے اس نے کہا اچھا اس کا نام ہے کامیابی, اشہد ان لا الہ الا اللہ, اشہد ان لا الہ الا اللہ واشہد ان محمد رسول. جب دعوت رگ و ریشے میں اتر جاتی ہے, اسی لیے یہ باتیں بنانے کا کام نہیں ہے, یہ رگڑے رگڑوں کا کام ہے, یہ مجاہدوں کا کام ہے, اس میں آگے چل کے حالات آتے ہیں, غار میں ہیں, یا تو دودھ پلانے والی آئی ہیں, ماں کی گود سے لے گئی ہیں, دودھ کا انتظام ہوا ہے, پرورش ہو رہی ہے, نبوت کا تاج رکھا گیا ہے, اب ہجرت کا حکم ہے, غار میں ہیں, مکے کے گھر گھر میں آپ کے خلاف اسکیمیں ہیں, میٹنگیں ہیں, مشورے ہیں, بڑے بڑے انعامات کے اعلانات ہیں, اور غار بھی کیسی, مٹی وہاں, دھول وہاں, کانٹے وہاں, آج کل کی طرح نہیں, پہاڑوں پہ جو بڑے بڑے ہوٹل بنے ہوئے ہیں کہ چلو وہاں چل کے عیش کریں گے. محمد صلی اللہ علیہ وسلم کے امتیوں, تمہاری جانوں کے لگنے کی جگہ فائیو سٹار ہوٹلیں نہیں ہیں, تھری سٹار ہوٹلیں نہیں ہیں, عیش اللہم لا عیش الا عیش الآخرہ, تمہارے نبی نے تو تم کو سبق پڑھایا ہے, اللہم لا عیش الا عیش الآخرہ فاغفر الانصار والمهاجرین, اے خدا عیش تو آخرتی کا عیش ہے, اپنے راستے کی نقل و حرکت کرنے والے بستر اٹھا رہے ہیں, سردی کھیل رہے ہیں, گرمی برداشت کر رہے ہیں, پیچھے بچوں کا مسئلہ ہے, بیوی کا مسئلہ ہے, راہ خدا میں چل رہے ہیں, غیر آباد بستیوں میں جا رہے ہیں, مکتب نہیں ہے مکتب قائم کر رہے ہیں, مسجد نہیں ہے مسجد بنا رہے ہیں, اذانیں نہیں ہیں اذانیں زندہ ہو رہی ہے, نماز جماعت سے ہو رہی ہے, وہاں سے جماعتیں نکل رہی ہیں, تمہاری تو راہ ہی ہے, تمہاری راہ ہی ہے, اگر اس کو کام بنایا تو جیسے میں نے عرض کیا, ابھی تو ہمیں چسکا لگا ہے اچھے کھانوں کا, اچھے کپڑوں کا, اچھی گاڑیوں کا, اچھے بنگلوں کا, اچھی کوٹھیوں کا, اسی کا چسکا, خدا کرے ہمارا ذائقہ بدلے, اس لیے بخار والا ہوتا ہے نا, بخار میں منہ کا مزہ کڑوا ہو جاتا ہے, میٹھی چائے دو تو بھی وہ کہتا ہے بھائی کتنے دنوں کی عداوت کا انتقام لے رہے ہو, اتنی کڑوی نہیں بھائی جان, تین اسپون تین چمچے ڈالی ہے, آپ بہت سچے آدمی ہو, بڑے تہجد گزار ہو, بڑے ڈاکٹر شامل ہو, لیکن چائے کڑوی ہے, نہیں میاں چائے بڑی میٹھی ہے, کہیں ایسا نہ کہہ دو کہ شوگر پیتے ہو, چائے پیتے ہو یا شکر پیتے ہو, اتنی میں کب, جب بخار اترے گا, جب بخار اترے گا, منہ کا ذائقہ صحیح ہوگا, اسی مٹھائی اسی کڑوی چائے کو شہد کہو گے, شربت کہو گے, یہ چائے کے نام پہ شربت کھلا رہے ہو, خدا کرے ہمارے دلوں کے ذائقے بدلے, اسی لیے محمد صلی اللہ علیہ وسلم نے فرمایا تھا الا ان فی الجسد مضغہ, سنو او تاجروں کاشتکاروں حاکموں محکموں عوام خواص او جوانوں بوڑھوں مردوں عورتوں, سنو ہر ایک کے سینے میں گوشت کی ایک بوٹی ہے, جب وہ بنتی ہے سارا بدن بنتا ہے, جب وہ بگڑتی ہے سارا بدن بگڑتا ہے, آنکھوں کا دیکھنا, زبانوں کا بولنا, قدموں کا اٹھنا, دماغوں کا سوچنا, سب بگڑ جاتا ہے, جب وہ بنتا ہے تو, اور وہ شاندار کپڑے پہننے سے نہیں بنتا, وہ تعلیم کے حلقوں میں جان مارنے سے بنتا ہے, وہ ایمان کی دعوت کو لے کر چلنے, سردی گرمی جھیلتے ہوئے دعوت دینے, اور لوگوں کے کڑوے بوجھ اور طرح طرح کی ناگواریاں اس کو برداشت کرنے سے وہ دل بنتا ہے, جب دل بنے گا ایمان والا, دل ایمانی, آنکھیں ایمانی, کان ایمانی, روٹی ایمانی, گھر ایمانی, چلنا ایمانی, کمانا ایمانی, خرچ کرنا ایمانی, ذائقہ بدل گیا, ذائقہ بدل گیا, جس چلے والے کو تین چلے کرتے ہوئے کڑوا معلوم ہو رہا ہے, جس کو چار مہینے پیدل چلنے میں کڑواہٹ معلوم ہو رہی ہے, جسے سردی کے ماحول میں رہنے سے کڑواہٹ معلوم ہو رہی ہے, جس کو اپنے تقاضوں کو قربان کرنے اور پیچھے کرنے اور دعوت کے تقاضوں کو مقدم کرنے میں کڑواہٹ محسوس ہو رہی, یہی کہے گا او ہو او ہو بڑی چوک ہوئی ہے, بہت دیر کر دی, بہت دیر کر دی, مہربان آتے آتے 40 ہو گئی, 50 ہو گئی, 65 ہو گئی, 55 ہو گئی, کام تو سمجھا ہی نہیں, کڑوے ہی کو میٹھا اور میٹھے ہی کو کڑوا سمجھتے رہے. اسی لیے کہتے تھے صرف چلا 4 مہینہ مقصود نہیں ہے, محنت کا رخ صحیح ہو جائے, دلوں کا رخ صحیح ہو جائے. مولانا الیاس صاحب رحمۃ اللہ علیہ فرماتے تھے ہر فرد امت کے دل کا رخ مخلوق سے خالق کی طرف, دنیا بھر کے سامانوں سے اعمال نبوت کی طرف, اور دنیا کی رنگ ریلیوں اور دنیا کی سے وہ زینت سے آخرت کے باغ و بہار, آخرت کی جنتوں کی نعمت کی طرف. اور اسی لیے ہمارے حضرت جی مولانا انعام الحسن صاحب رحمۃ اللہ علیہ فرمایا کرتے تھے کہ جیسے لوگوں نے لکھا ہے کہ اسلام ایک عملی مذہب ہے, اسے فلسفہ نہ بناؤ, ایسے فرماتے تھے یہ اسلام امت کے ہر طبقے کے ہر فرد میں اپنی حقیقت کے ساتھ زندہ ہو جائے, اس کی یہ محنت اور اس کی یہ دعوت, اسے فلسفہ نہ بناؤ, ہر ایک دو گز کے دو تعلیمیں شہروزہ چلا 4 مہینہ اور اپنی کھانے کمانے کی شکلوں کو شریعت سنت پر لائے, کیونکہ یہ عملی محنت. عرض یہ کر رہا تھا کہ حضرت حلیمہ رضی اللہ تعالیٰ عنہ آپ کی ذات کو جو سر سے پیر تک رحمت کی رحمت, برکت ہی برکت, نورانیت کی نورانیت, آپ کی ہر بات, آپ کی ہر ادا, اسی لیے بڑے حضرت مولانا الیاس صاحب رحمۃ اللہ علیہ فرماتے تھے اس محنت کا اصل مقصد احیاء و جمیع ما جا, احیاء و جمیع ما جا ابھی محمد صلی اللہ علیہ وسلم, محمد صلی اللہ علیہ وسلم جو کچھ لے کر آئے ہیں وہ سارے کا سارا, ساری کی ساری امت میں اپنی حقیقت کے ساتھ زندہ ہو جائے. جس کی اطلاع وہ کلمہ جس کو امت بھول گئی. اس لیے کہ ہمارے یہاں تو مشہور ہے بھائی جہاں سے بھولے وہاں سے پھر شروع کرو. ایک آدمی کاپیاں گندا, ایک آدمی پیسوں کے نوٹ گندا, ایک آدمی کوئی چیز گندا, 1, 2, 10, 20, 50, 60, 70 بھول گیا. ابھی جن کی بات ہے ان کے بارے کیا کریں کہ وہاں سے شروع کرو جہاں سے بھولے. امت کو سب معلوم, اپنی محنت بھول گئی, اپنے کلمے کی دعوت بھول گئی, اپنی نماز نبی کے نماز کے قریب لے جانے کی کوشش بھول گئی, اپنے کو علم و نبوت سے آراستہ کرنے اور اس کی روشنی میں ہر قدم اٹھانے کو بھول گئی. اس محنت کے ذریعے جو امت کو کھلا ہوا سبق یاد کرنا ہے, پھر سے ایمان کی دعوت کو خوشو خوشو والی نمازیں سیکھو. اسی لیے حیات صحابہ میں ہے جو کلمہ پڑھتا تھا اسے سب سے پہلے نماز سکھائی جاتی. کلمہ سیکھو, نماز سیکھو, کلمہ سیکھو, نماز سیکھو, دنیا جو چاہے کہتی رہے, ہمیں یہ دو چیزیں. کیونکہ اگر حضرت حلیمہ رضی اللہ تعالیٰ عنہ آپ کی ذات کو لے کر گئی ہے تو آپ کی وہ ساری جو آپ لے کر آئے, آپ نے تو بالوں میں کنگھی کا طریقہ بھی بتایا اور مسجد میں کنگھی کرنے کو تکبر و گھمنڈ بتایا, آپ نے آنکھوں میں سرما لگانے کے طریقے بتلائے, آپ نے داڑھی میں کنگھی کتنے دنوں میں کرنی بتایا, غسل کیسے کرنا, وضو کیسے کرنا, کیا بولنا کیا نہ بولنا. من کان یؤمن باللہ والیوم الآخر فلیقل خیرا او لیصمت. جس کا یہ دعویٰ ہے کہ میں اللہ کو اللہ مانتا ہوں, جس کا یہ دعویٰ ہے کہ آخرت حق ہے, اس کو چاہیے بولے تو بھلا بول, بولے بولے سب سے بھلا بول, سب سے بڑا بول, سب سے بھلا بول ایمان, سب سے بھلا بول لا الہ الا اللہ, لا الہ الا اللہ, لا الہ الا اللہ, کوئی کچھ نہیں, ایک اکیلی ذات اللہ. اپنے بھائی سے بات کرو, اپنے بھتیجے سے بات کرو, بھانجے سے بات کرو, بہن سے, بیوی سے, بیٹی سے, ماں سے, ساس سے, دادی سے نانی سے, گھر میں گلی میں دکان میں آفس میں کارخانے میں جو بولا تو بھلی بولے. یہ بھولا ہوا سبق ہے, اس امت کو یاد کرنا ہے. اس لیے اس اجتماع سے اگر وہاں اس میلے سے حضرت سعدیہ اپنے حضور کی ذات کو لے کر گئی ہیں, اس وجہ میں کہ ہر فرد کو حضور کی بات کو, حضور کی اداؤں کو, حضور کی سنتوں کو, حضور کے قرآن کو, حضور کی نمازوں کو, حضور کے خشوع وضو کو, حضور کی تواضع اور عبدیت کو, حضور کے صبر و شکر کو, سب کو لے کر جانا ہے. اور یہ بھی یاد رکھنا, جاتے جاتے جب لے کر چلیں گے اور اس کو اپنا کام بنائیں گے, حالات آئیں گے, غار آئے گی. جیسی غار آئی تھی مکے میں, میٹنگیں ہو رہی, انعامات کے اعلانات ہو رہے ہیں, اور دشمن تلاش کرتے کرتے غار تک پہنچ گیا. محمد صلی اللہ علیہ وسلم اپنے ساتھی کو فرما رہے ہیں, لا تحزن ان اللہ معنا. اس دعوت کی راہ میں چلنے والا مختلف قسم کے حالات, اس لیے کہ حضور نے فرمایا, اشد الناس بلاء الانبیاء ثم الامثل فالامثل. نبوت کی محنت میں سب سے کڑا امتحان نبیوں کا, پھر جو جتنا نبی کے رنگ میں رنگے گا, جو جتنا نبی کے فکر کو فکر بنائے گا, جو نبی کی کلن کو کلن بنائے گا, اس کے یہاں حالات آئیں. لیکن والعاقبت للمتقین, انجام کار میدان تمہارا ہی ہے. تو میں نے عرض کیا, جو یہاں سے لے کر جائے گا حضور والے کام کو, بھائی مجھے تو اپنے بھی بچوں کو ٹھیک کرنا ہے, مجھے تو انہیں نمازی بنانا ہے, اپنے بچوں کو مدرسے مکتب بھیجنا ہے اور ان کو نماز, بے شک کرو گے. اسماعیل نور ملے گا محمدی نور کے ساتھ, لیکن حضرت موسیٰ علیہ السلام کی امت میں ہیں, نہ حضرت نوح علیہ السلام کی امت میں ہیں, اور نہ ہم کسی پہلے نبی کی امت میں ہیں. ہم سارے عالم کے عالمی نبی کی امت میں ہیں, سارے عالم کی نیت کریں گے. اسی لیے مولانا الیاس صاحب رحمۃ اللہ علیہ فرماتے تھے, اپنی مسجد کا گشت کرو تو عالم پورے کی نیت کرو. نیت کرنا ہمارے ذمے, اثرات قائم کرنا اللہ کی. نیتیں کرو کہ اس کو ہم حضور کی بات کو اور حضور کے کام کو لے کر جائیں گے. اور حضرت ابو ایوب انصاری رضی اللہ تعالیٰ عنہ نے حضور کی مہمانی کی تھی, وہ سعادت دنیا میں کسی کو نہیں مل سکتی. اب کوئی حضور کا میزبان نہیں بن سکتا. ہاں ہاں, جیسے حضور نے میں اپنا مہمان بننے کے لیے اپنی اٹھنی پر چھوڑا تھا, میری اٹھنی جہاں بیٹھ جائے. یہ ڈھاکے کا اجتماع, یہ بنگلہ دیش کا اجتماع, یہ محمد صلی اللہ علیہ وسلم کی روحانی اٹھنی نے گھٹنے ٹیکے ہیں. بنگلہ دیش والوں اور دنیا بھر سے اجتماع کے نام پر آنے والوں, اس کو خدا کی, اس کو نبی کی روحانی اٹھنی سمجھ کر اس پر اس کا اکرام, اس کا احترام, اس کے لیے لالچ. وہاں آتا ہے روایتوں میں کہ جب وہاں اٹھنی نے گھٹنے ٹیک دیے, دائیں بائیں والے جو کہ مار رہے تھے, اللہ کی بندی ذرا سی سرک جاتی, ذرا سی سرک جاتی. مشرق والے, مغرب والے, شمال والے, جنوب والے چاہتے ہیں اقابل ہمارے یہاں آوے, یہ اجتماع ہو. یہ خدا نے قسمت میں رکھا ہے. اگر اس کی ناقدری ہوئی, یاد رکھنا ہر چیز کے دو رخ ہیں, ہر چیز کے دو رخ ہیں, نفی بھی اور اس بات بھی, منفی بھی اور مثبت بھی, نیگیٹو پوزیٹو. اگر اس کو کھیل بنایا, اس کو تماشا بنایا, اس کو اپنی دولتیں اکٹھے کرنے کا سامان بنایا, اپنی حیثیتیں بنانے کا کام بنایا, تو اس سے بڑی بد نصیبی اور اس سے بڑی بدقسمتی کوئی. اور اگر اس کو نبی کی روحانی اتنی سمجھتے ہوئے جان اپنی کھپائی, مال اپنا لگایا, خدا کی مخلوق پر ترس کھایا, آنے والوں کا اکرام احترام کیا, انہیں کام سمجھایا, ان کے ساتھ اچھے ترجمان لگائے اور انہوں نے بھی اپنی لگائی, تو یہ وہ روحانی اتنی ہے جو اب یوگ پیدا کرے گی کہ جس کے اندر میں یہ جذبات ہوں گے کہ اگر راستے میں مروں تو مجھے دفن مت کرنا, قیامت میں خدا پوچھے گا وہ ایوب کیا لائے کہ جب تک مدینے میں رہا حضور کی بات, حضور کی تعلیم, حضور کی ذات, آپ کی مہمانی, لیکن جب آپ کی محنت کا تقاضا آیا, 92 سال کا بڑھاپا, بیماری کی انتہا, لوگ قرآن حدیث پڑھ کے سمجھا رہے ہیں اور ان پھرو کرپا وکالا ان پھرو کرپا وکالا کی آیت نے مجھے چین سے بیٹھنے نہ دیا. میں تو مرا تیرے راستے میں, لیکن میرے مرنے کے بعد میرا لاشا بھی تیرے راستے میں چل سکتا. میرے محترم دوست اور بزرگ, ہمارے شروع تھی شنا آستے এবং কয়েকবার আমরা এই কথাটা শুনছি যে হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরটা বাহ্যিকভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরটাকে নিয়ে যেতেছেন, আর এই শুধু বাহ্যিক শরীরটার স্পর্শ ওনার সাথে এবং ওনার পরিবারের সাথে লাগার কারণে যে খায়রে বরকত প্রকাশ পাইছে এটা সারা দুনিয়ার মানুষ জানে. মেরে মোহতরাম দোস্ত বুজুর্গ, আজকে এখানে একত্রিত হওয়া, আজকে এই মজমাতে আসতে পারা, এই মজমার আলোচনায় শরিক হইতে পারা, এটা এই জন্য যে আমরা এখান থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি থেকে যে সমস্ত আমলগুলো নির্গত হয়েছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার থেকে পাতা পর্যন্ত যে সকল আমল বের হয়েছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটাকে জিন্দেগির মাকসাদ বলছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে জীবনকে পার করছেন 23 বছর পর্যন্ত, যেরকম আখলাক, যেরকম আমাল, যেরকম এলেম, যেরকম তাওয়াজু, যেরকম বিনয়, যেরকম অম্রতা, যেরকম মানুষের সাথে ভালো ব্যবহার, যেরকম ভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনযাপন করছেন, যেই কামকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জিন্দগির একমাত্র কাম বলছেন, এইটাকে নিয়ে আমরা এখান থেকে যাব. মেরে মোহতরাম দোস্ত বুজুর্গ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আল্লাহ তাআলার যত রকমের ওয়াদা, সাহায্য, মদদ, আর আল্লাহ তাআলার সান্নিধ্য দান করা, আল্লাহ তাআলার নৈকট্য দান করা, যা কিছু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আল্লাহ তাআলার ওয়াদা রয়েছে, যদি আমরা এখান থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনকে ব্যক্তিগতভাবে মাথা থেকে পা পর্যন্ত দিনের বেলা যে আমলগুলো ছিল সে দিনের বেলায় করার জন্য, রাত্রিবেলা যে আমলগুলো ছিল সেগুলোকে রাত্রিবেলাতে পুরো করার জন্য, সফরে হাজরে যে আমলগুলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে করছেন ওই আমলগুলো ওইভাবে করার জন্য সিদ্ধান্ত নিয়ে যদি আমরা এখান থেকে যেতে পারি, তো মেরে মোহতরাম দোস্ত বুজুর্গ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যেরকম আচরণ আল্লাহ তাআলা করছেন করছেন এবং কথা ছিল, ওই সব কিছু আল্লাহ তাআলা আমাদের জীবনে প্রকাশ করে দেবেন. কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা এই জন্যই দুনিয়াতে পাঠাইছিলেন যে একটা জীবনকে উপস্থাপন করার জন্য, একটা জীবনকে মানুষের সামনে, উম্মতের সামনে একটা জীবনকে উপস্থাপন করার জন্য, একটা জীবনকে পেশ করার জন্য, একটা নীতি এটাকে পেশ করার জন্য. মেরে মোহতরাম দোস্ত বুজুর্গ, এটা আমাদের জীবনের অন্ধে অন্ধে রক্তের প্রতিটা ফোঁটার মধ্যে, শরীরের প্রতিটা লঙ্কবের মধ্যে এমন ভাবে প্রকাশ হয়ে যায়, এমন ভাবে প্রকাশ হয়ে যায় যে যার চূড়ান্ত কথাটা আমাদের ভিতরে পয়দা হইতে থাকে, যার চূড়ান্ত ফলাফল আমাদের ভিতরে পয়দা হইতে থাকে. মেরে মোহতরাম দোস্ত বুজুর্গ, এখন পর্যন্ত তো খালি বলা হয় মাকামি কাস্তের কথা, রোজানা 2 তালিমের কথা, মাসে 3 দিনের কথা, সপ্তাহে 2 গাছের কথা, এগুলো বলা হয়, বছরে 4 মাসের কথা. মেরে মোহতরাম দোস্ত বুজুর্গ, এটা তো হলো ওই রকম যেমন নাকি একটা বাচ্চাকে মা বাপ বলতেছে মক্তবে যাওয়ার জন্য, বাচ্চা বলতেছে না যাব না, আমি গেছি একদিন, গেছি আর যাব না, ওখানে আমার ভালো লাগে না, আর যেতে পারবো না. তখন মা বাপ নরম হয়ে কি বলে, লম্বা লম্বা চকলেটের প্যাকেট বের করে, বাবা আজকে যদি খালি যাও তাহলে যাইয়া যখনই মক্তব থেকে আসবা, আসার সাথে সেই 1 প্যাকেট নতুন জামা, নতুন টুপি, নানান কিছু. আসলে কি এটা উদ্দেশ্য নাকি? উদ্দেশ্য হল মক্তবের সাথে তার একটা সম্পর্ক পয়দা হয়, পৌষ ঘটনার সাথে তার জীবনের সূত্র ঘটে যায়। শুধু মক্তব্য কি যথেষ্ট হবে না, আরো অনেক কিছু করতে হবে, কিন্তু পড়াশোনার জীবনে সেগুলো প্রবেশ করে। মেনে মোহতার আব্দার বুজুর্গ অনুরূপ ভাবে এই ছোট ছোট কাম যেগুলা, এগুলো তো আমাদেরকে দাওয়াতের কামের সাথে একটা সম্পর্ক পয়দা করার জন্য। তাও তিন দিন, কেমন তিন দিন? তিন দিনে মসজিদে যায় এমন ভাবে ঘুমায় যে ফজরের আজান হয়ে যায়, জামাতাল্লাহদের কোনো খবর নাই। এলাকার সাথীরা এসে বলে যে জামাতাল্লাহরা উঠো, আজান তো অনেক আগেই হয়ে গেছে, জামাতের সময় হয়ে গেছে, তোমাদের তো জামাত পাওয়াই মুশকিল। এরকম তিন দিনে দাওয়াত জামাত চালু হয়েছে, এটা আসল মাকসাদ না। আসল মাকসাদ হইল আল্লাহ রাস্তাতে মত হওয়ার জজ্বা পয়দা হয়ে যায়, আল্লাহ রাস্তাতে শাহাদতের জজ্বা পয়দা হয়ে যায়। যে মরব তো অবশ্যই, মরতে তো হবেই, মতের হাত থেকে বাঁচার তো কোনো উপায় নাই। আল্লাহ আমার মত যেন আল্লাহ তোমার রাস্তাতে মত হয়। এক সাহাবি আল্লাহ রাস্তাতে তার মত হইতেছে, দুশ্মনের পক্ষ থেকে তীর আসছে, এমন ভাবে আসছে যে সামনে দিয়ে ঢুকছে তো পিছন দিয়ে বের হয়ে জানটা বের হয়েছে। দু এক মিনিট দেরি ছিল, এই দু এক মিনিটের মধ্যে সাহাবি বলে ফেলছে, হুস্তুয়ারব্বিল কাবা, কাবার রবের কসম যে আমি কামিয়াব হয়ে গেলাম। কেমনে কামিয়াব হলো? বলে আল্লাহ তাআলা যিনি আমকে দিছিলেন, যেই জন্যই জীবনকে দান করছিলেন, ওই আল্লাহর জন্য জীবনটা বের হয়ে গেছে, এটা হলো কামিয়াবি। আল্লাহ তাআলা জীবনকে দিছিলেন দিনকে দুনিয়াতে জিন্দা করার জন্য, আল্লাহ তাআলা এই জীবন দিয়েছিলেন আমার একটি জীবনের মধ্যে মোহাম্মদী তরিকাকে উপস্থিত করে হাজির করে দেওয়ার জন্য। আমার জীবনকে আল্লাহ তাআলা দিছিলেন মোহাম্মদী তরিকার ইত্তেবা করার জন্য, সুন্নত শরীয়ত দিয়ে আমার মাথার থেকে পা পর্যন্ত সাজানোর জন্য, আমার ঘরের মধ্যে সুন্নত শরীয়তকে জিন্দা করার জন্য, সারা দুনিয়ার মানুষকে সুন্নত মোহাম্মদী আনে মোহাম্মদের আনিত সুন্নত শরীয়তকে জিন্দা করার জন্য এই জীবনকে দিছিলেন। আর ওই চেষ্টা করতে করতে এই জীবন আজকে দুনিয়ার থেকে চিরদিনের জন্য বিদায় নিয়ে গেল, তো এইটা হইল কামিয়াবি। মেরে মহতরাম হাজিরিয়া রহমতুল্লাহ দিয়ে বলতেন যে আল্লাহ রাস্তাতে মওতের জজ্বা পয়দা হয়ে যায়, দোয়া করতে থাকে ঘরে যেন মত না হয়, দোকানে যেন মত না হয়, চাকরিতে ব্যবসায় যেন মত না হয়, আল্লাহ রাস্তাতে মরার জন্য দোয়া করে। তাই হাজরত ইউসুফ রহমতুল্লাহ আলাইহি বলতেন যে দাওয়াতের মেহনত করনাওয়ালা অর্থাৎ দাঁড়ি, তার জীবন ও দিনের জন্য জীবন, তার মরণ ও দিনের জন্য জীবন। যখন চিৎকার দিয়ে ওই সাহাবি ওইটা বললেন যে ফুস্তু রব্বিল কাবা, কাবার রবের কসম জানিয়ে কামিয়াব হয়ে গেলাম, যে কাফেরের নিক্ষিপ্ত তীরে উনি শহীদ হয়ে গেলেন, সে পর্যন্ত অবস্থা শুনল আশ্চর্য হয়ে গেল যে বলে কি লোকটা, তার জীবনটা শেষ হয়ে গেল, তার স্ত্রী বিধবা হয়ে গেল, তার বাচ্চারা এতিম হয়ে গেল, তার মা বাবা সন্তান হারা হয়ে গেল, তার পরিবারে কামাই রুজি করনওয়ালা কেউ থাকলো না, আর এখনো বলে যে আমি কামিয়াব হয়ে গেলাম, সেটা আবার কি জিনিস? আর এক মধ্যে মোমেন ওইখানে ছিলেন, উনি বললেন যে আরে শোনো, তুমি কি বুঝবা, তুমি কি চিন্তা করে দেখছো যে জীবনটা কিভাবে গেল? ওই মালিকের নামে চলে গেল, ওই মালিকের রাস্তায় চলে গেল, ওই মালিক যেই জন্য তাকে জীবনটা দান করছিলেন, দিনে মেহনত করার জন্য, দাওয়াতের কাম করার জন্য দান করছিলেন, দাওয়াতের কাম করতে করতে জীবনটা বের হয়ে গেল, সেটা কামিয়াবি নয় তো কি? এটা বলার সাথে শোনার সাথে তো তাই তাই, এটা যদি হয়ে থাকে, আমি সাক্ষী তখন আমি পড়তেছি আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। মেরে মোহতারাম দোস্তা বুজুর্গ, দায়ীর হায়াত দিনের হায়াত, দায়ীর মত দিনের হায়াত, মরে গেলে তো আর একজনের দিনের মধ্যে প্রবেশ করল। মেরে মোহতারাম দোস্তা বুজুর্গ, এ জজ্বা পয়দা হয়ে যায়। হযরত ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি ভাবে বলতেন এই মেহনতের দ্বারা চিল্লা তিন চিল্লা কোনো মাকসাদ না, মাকসাদ হইল জিন্দগির পরিবর্তন, রোখের পরিবর্তন হওয়া। গতি কন্ট্রোল হয়ে পরিবর্তন হয়ে যাওয়া, পরিবর্তন হয়ে যাওয়া, দুনিয়ার এই সম্পদ, দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার চমক ধমকের থেকে মন উঠে একমাত্র আল্লাহ তাআলার দিকে যেন মন ধাবিত হয়, মাল সম্পদের থেকে মন আমালের দিকে আকৃষ্ট হয়, এই অক্ষরস্থায়ী দুনিয়ার ক্ষণস্থায়িত্ব থেকে অস্থির হয়ে চিরস্থায়ী আখেরতের দিকে ধাবিত হয়। বলেন এটা হলো এই মেহনতের দ্বারা মাকসাদ, এই মেহনতের দ্বারা এটা হলো উদ্দেশ্য। মেরে মোহতারাম দোস্তার বুজুর্গ, এটা কোন ওই ওজন আড়াই ঘন্টা মাসের তিন দিন আর মাঝে মাঝে চিল্লা, এটার দ্বারা এই পরিবর্তন আসবে না। এটা পরিবর্তন তো আসবে তখন যখন দিকে আমরা আমাদের জীবনের জন্য সিদ্ধান্ত নিয়ে দেবেন নবীর কামকে নিজের কাম বানাব, নবীর কামকে নিজের কাম বানাবো, এমন ভাবে আমার অন্তর আখেরাতমুখী হবে যে দুনিয়ার কোন জিনিসের প্রতি আর কোনো আকৃষ্টতা থাকবে না, দুনিয়ার কোন জিনিস পাওয়া হাত খাওয়া হয়ে যাওয়ার সাথে আমার শান্তি আর অশান্তির সম্পর্ক থাকবে না, শান্তি আর অশান্তির সম্পর্ক থাকবে না, দুনিয়ার ভোগ বিলাস থেকে আমি যেন মুক্ত হয়ে যেতে পারি। মেরে মোহতারাম দোস্তর বুজুর্গ, ওইখানে তো মার হালিমায় সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা ছিলেন নেওয়ার জন্য, এইদিকে মা মেলার কোল ছিল বর্তমানে অবস্থানের জন্য, কিন্তু হিজরতের সময়টা দেখেন, নবীজি যখন হিজরত করার হুকুম হইল, মক্কা ছেড়ে মদিনাতে যাওয়ার সময় হল, মক্কা থেকে মদিনাতে চলে যাওয়ার সময় হল, তখন রাত্রি অন্ধকারে আল্লাহর হুকুম অনুযায়ী রওনা দিলেন, গারে সরের মধ্যে যে অবস্থান করলেন মেরে মোহতারাম দোস্তার বুজুর্গ, গারে সর তখন কোন বসবাসের যোগ্য পরিষ্কার পরিচ্ছন্ন নিতেন কিলিন পাহাড়ের উপরে ফাইভ স্টার হোটেল ছিল না, ওইখানে কাঁটা ঘুষা ময়লা আবর্জনা এই সব কিছুতে ভরপুর ছিল, একটা উদ্ভব গন্ধ ছিল, মানুষ থাকার কোন পরিবেশ ছিল না, ওইখানে নবীজি আশ্রয় নিলেন মেরে মোহতারাম দোস্তার বুজুর্গ। সেখানে এইদিকে মক্কার ঘরে ঘরে তালাশ শুরু হয়ে গেছে, অলিতে গলিতে এলান হইতেছে মোহাম্মদের মাথাকে যে এনে দিতে পারবে তাকে এত এত এত এত পুরস্কার দেওয়া হবে। দুশ্মনেরা পৌঁছতে পৌঁছতে গাড়ের মুখ পর্যন্ত পৌঁছে গেছে। মেরে মোহতারাম দোস্তার বুজুর্গ, আমি আপনাদের বলেন যে আমি আপনাদেরকে একটু সতর্ক করতে চাই, একটু অগ্রিম ভাবেই বলে দিতে চাই যে যারা এই নবীওয়ালা কামকে নিজের জীবনের পাকসাদ বানানো, এখান থেকে যাব নবীর জীবনকে নিজের জীবনে বানানোর জন্য যাব, নবীওয়ালা ইমান যেই যেই ধারায় নবী ইমানকে মানুষকে শিখানোর চেষ্টা করছেন ওই ধারা ইমানকে শিখবো, নবীর নামাজের মতো নিজের নামাজকে পড়াবো। বলেন যে ইমান আর নামাজ তো এত অপরোপর ভাবে জড়িত ছিল যে যখনই কোন মানুষ ইমান আনত সাথে সাথে নামাজ ফরজ হওয়ার পরে সাথে সাথে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নামাজ শিখানোর ব্যবস্থা করতেন, নামাজ শিখানোর ব্যবস্থা করতেন। বলেন যে ওই রকম নামাজ আমাদের কি করে অর্জন হয়ে যায়, ওই মন এলেম আমার কি করে অর্জন হয় যে এলেমের দ্বারা আমার জীবনের অহংকার অন্ধকার মূর্খতা জাহেলিয়াতের অন্ধকার দূর হয়ে যায়, নবীওয়ালা আখলাক আমার হয়, নবীওয়ালা আমল আমার হয়, আমার জীবনের হার সবার মধ্যে নবীর তরিকা নবীর সুন্নত যেন টপকাইতে থাকে, জীবন্ত মানুষে দেখতে পায়, এই নিয়ত করে যারা যাব এই রাস্তায় আল নবীওয়ালা রাস্তায় মরার জন্য নিয়ত করে যারা যাব, এত সহজ না। যখন এই রাস্তা নিয়ত যখন করবে, যখন নাকি চলতে থাকবে, সামনে যখন চলতে থাকবে, তো সমস্যার পাহাড় এসে দাঁড়াবে, সমস্যার পাহাড় এসে দাঁড়াবে, তখন বিভ্রান্ত হয়ে যাবে, রাস্তা ছেড়ে দেওয়ার উপক্রম হয়ে যাবে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য বলে গেলেন যে দেখো যখন ওই দুশ্মনের বাহিনী গারে সোরের ওই মুখে চলে আসছে, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সঙ্গীকে বলতেছেন যে লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা, খবরদার বিন্দুমাত্র ভয় করেন না, আল্লাহ আমাদের সাথে আছে, কারণ আমরা আল্লাহর দ্বীনকে দুনিয়াতে জিন্দা প্রতিষ্ঠিত করার জন্য ঘর থেকে বের হয়েছি। যারা এই নিয়তে বের হবে সমস্যা আসতে পারে, কিন্তু নিশ্চিত ভাবে জেনে নেন যে আল্লাহ আমাদের সাথে আছে, আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন, কোন রকমের পিছনের দিকে যেন আমরা না তাকাই না যাই। বলে মেরে বস্তরাম দোস্তর বুজুর্গ হাজরত ইলিয়াস রহমতুল্লাহ বলতেন, এই দাওয়াতের মেহনতের দ্বারা, এই তবলিকের মেহনতের দ্বারা শুধু চিল্লা তিন চিল্লা গাছটার তালিম মাসের তিন দিন আর সপ্তাহের দুই গাছটা আমার উদ্দেশ্য না, উদ্দেশ্য হল ইহিয়াউ জামিমা জাবিহিন মাযাবিহি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পরিপূর্ণ দ্বীন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পরিপূর্ণ জীবন বিধান, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নূরানি তরিকার পদ্ধতি নিয়ে আসছেন, ওর সবকিছু পরিপূর্ণভাবে সমস্ত মানুষের মধ্যে জিন্দা হয়ে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ঘরের শুয়ে থেকে নিয়ে একেবারে সবকিছু, কাপড় পরা, জুতা খোলা, জুতা পরা, মসজিদে যাওয়া, মসজিদ থেকে বের হওয়া, ব্যবসা বাণিজ্য, কায় কারবার, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী আচার আচরণ সবকিছু আমাদেরকে দিয়ে গেছেন, দেখাই গেছেন, হাতে কলমে আমাদেরকে শিখাই গেছেন। এই সবকিছু মানব ফুর্তিটা মানুষের জীবনে আসে, সবকিছু সমস্ত দিনের মানুষের মধ্যে আসে, এইটাই হল দাওয়াতের মেহনতের মাকসাদ। তো মেরে মহতরাম দোস্তার বুজুর্গ, তাই হাজর জি ইউসুফ রায় ইলিয়াস রাওয়াত এনামুল হাসান রহমতুল্লাহ বলতে, যে দেখো এই তবলিকের কামটাকে অর্থাৎ নবী যে দিনটাকে নিয়ে এসছেন, যে দিন হাজরত এনামুল হাসান রহমতুল্লাহ আলাই বলতেন যে দিন নবী দুনিয়াতে নিয়ে আসতেন, এটা কোনো ফিলোসফি বানায় না, এটা কোনো গবেষণার পাত্র বানায় না। আমরা কি করি, তবলিকের উসুলগুলো পুঁতির মতো বানায়া তারপরে পুঁতি পড়ার মতো মুখস্থ করি, মেরে মহতরাম দোস্তের বুঝে মুখস্থ করার জিনিস না, এটা মুখস্থ করার জিনিস না, এটা জীবনে বাস্তবায়ন করার জিনিস, এটা জীবনে বাস্তবায়ন করার জিনিস। যে ব্যক্তি নিজের জীবনে বাস্তবায়ন করার জন্য আরেকজনের উপর মেহনত করতে থাকবে, মেরে মহতরাম দোস্তর বুজুর্গ আল্লাহ তাআলা তার জীবনে বাস্তবায়নও করে দেবে, আল্লাহ তাআলা তাকে মুখস্থ করাই দেবে। মেরে মহতরাম দোস্তর বুজুর্গ তবলিগের কামের কোনো পুঁথি নাই, তবলিগের কামের কোনো নথি নাই, তবলিগের কাম হইল নিজেকে সাজানো, সারা দুনিয়াকে সাজান, নবীর তরিকায় রঙানো, নবীর রঙে রঙানো, এটা হলো তবলিগের মেহনত। তাই হযরত এনামুল হাসান রহমতুল্লাহ বলতেন যে দেখেন আল্লাহ দেওয়া দিন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন নিয়ে আসতেন, এই দিনটাকে কোন ফলসফা ফিলোসফি না বানাই, যে গবেষণা পরিষদ কায়েম করি, চিন্তা বিশ্চিন্তা করি, এটা নিয়ে গবেষণা করি, তাহলে এটা গবেষণা করার জিনিস না, এটা হল নিজের আমলি জীবনে বাস্তবায়ন করার জিনিস। যেই ইমান নবীর কথা, নবী যেই ইমানের কথা বলছেন, যেইভাবে আনার কথা বলছেন, যেইভাবে অর্জন করার কথা বলছেন, ওইভাবে নিজের জীবনকে, ইমানকে নিজের জীবনের মধ্যে আনা। নবী যেইভাবে নামাজ পড়ে দেখে বলছিলেন, যেইভাবে নামাজ পড়ো, নামাজকে ওইভাবে বানানোর চেষ্টা করা, ওইভাবে নামাজকে বানানোর জন্য চেষ্টা করা, যে এলেম নবী রেখে গেছেন ওই এলেমকে অর্জন করা, নিজের জাহালতকে দূর করার জন্য চেষ্টা করা। নবীওয়ালা আখলাক, নবীওয়ালা লেনদেন, নবীওয়ালা কায় কারবার, নবীওয়ালা আচার আচরণ, নবীওয়ালা সব রকমের সিফতকে নিজের মধ্যে আনার জন্য চেষ্টা করা, এটা কোনো গবেষণার জিনিস না, এটা কোনো গবেষণার জিনিস না। যেইভাবে নবী রেখে গেছেন ওইভাবে অর্জন করা হবে আমাদের জিম্মা, ওইভাবে অর্জন করা হবে আমাদের দায়িত্ব। মেরে মহতরাম দোস্তার বুজুর্গ, এটা কোনো চিল্লা আর চিল্লা আর তিন চিল্লা কোনো মাকসাদ না, জিন্দেগি সুতরানের মাকসাদ। বলে যে জিন্দেগি পথের কিভাবে হবে, বলে যে এই কথাটা আমি প্রথমে আরোপ করছিলাম, সেটা হলো যে প্রতিটা মানুষের শরীরের মধ্যে, চাই পুরুষ হোক অথবা মহিলা, প্রতিটা মানুষের শরীরের মধ্যে একটা গোষ্ঠের ছোট্ট একটা টুকরা আছে, ছোট্ট একটা টুকরা। এই টুকরাটা যখন ঠিক হয়ে যাবে তখন পুরা শরীর ঠিক, মাথার থেকে পাতা পর্যন্ত পুরা শরীর ঠিক। আর এই টুকরাটা যখন বিগড়ে যাবে, নষ্ট হয়ে যাবে, মাথার থেকে পাকা পাতা পর্যন্ত নষ্ট। যখন টুকরা ঠিক হয়ে যাবে তখন চোখের দৃষ্টি ঠিক, চোখ এমন জায়গাতে দেখবে, এমন ভাবে দেখবে, যেইভাবে দেখার আর দেখানোর দ্বারা তার আল্লাহ তাআলা সন্তুষ্টি নিয়ে তার চোখের দৃষ্টি ফিরে আসবে। হাত এমন জায়গায় ধরবে, এমন ভাবে ধরবে, তার ধরাল্লাহ সন্তুষ্টি অর্জনের কারণ হবে, দেহ এমন পথে চলবে যে পাপ চলার দ্বারা আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জনের জরিয়া হবে। মেরে বর্তমান দুর্গ, আর ওই টুকরা যখন খারাপ হয়ে আসবে, চোখের দেখা খারাপ হয়ে আসবে, চোখের দেখা আমার জীবনের জন্য ধ্বংস টেনে আসবে, পায়ের তলা আমার জন্য ধ্বংস টেনে নিয়ে আসবে, হাতে ধরা আমার জন্য ধ্বংস টেনে নিয়ে আসবে। মেরে বর্তমান দুর্গ ওই টুকরাটার নাম হল দিল, আর ওই টুকরাটা ঠিক হবে। নবী আলাম মেহনতের দ্বারা সমস্ত নবীদের মেহনতের ময়দান ছিল ওইটা। মেরে মহতরাম দোস্তা বুজুর্গ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজস্ব একটা নবুয়তি দেওয়া হয়েছে, আর সমস্ত নবীদের নবুয়তি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেওয়া হয়েছে। কেউ যদি নিজের ঘরে তালিমের হালকা চালু করার মাধ্যমে ঘর অলাদের ভিতরে দিনই জজ্বা পয়দা করার নিয়তে তালিমের হালকা শুরু করে, নামাজের উপরে উঠানো শুরু করে, সত্য সত্যবাদী উপরে চালানোর জন্য চেষ্টা করে, এরে মোহতারাম দোস্ত বুজুর্গ, তার ওই মেহনতের দ্বারা সে হযরত ইব্রাহিম ইসমাইল আলাইহিসসালামের নূর পাবে। হুজুর মুহাম্মাদি মহরে মুহাম্মাদি ছিলে, কারণ হযরত ইসমাইল আলাইহিসসালামকে আল্লাহ তাআলা তার পরিবারের জন্য নবী হিসেবে পাঠাইছিলেন। ওয়া কানা ইয়ামুরু আহলাহু বিসসালাতি ওয়াজ যাকাহ, ইসমাইল আলাইহিসসালাম তার পরিবারের জন্য নবী হিসেবে প্রেরিত ছিলেন, যে নাকি তার শহরের উপরে মেহনত করবে, তার শহরের উপরে মেহনত করবে যে তার শহরবাসী সবই দিনদার হয়ে যায়, নবীর তরিকার নবীর আদর্শে আদর্শবান হয়ে যায়, নবীর কামকে নিজের কাম বানায় না, নিজের শহরের উপরে যে মেহনত করবে। মেরে মোহতরাম দোস্ত বুজুর্গ, সে হযরত সোহাব আলাইহিস সালামের নূর পাবে, মুহাম্মাদি মহরে মুহাম্মাদি ছিলেন, কারণ হযরত সোহাব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা একটা শহরের দিকে পাঠাইছিলেন। ওয়াইলা মাদিয়ানা আখাহুম শুআইবা, মেরে মোহতরাম দোস্ত বুজুর্গ, সে নিজের গোত্র খানদানের উপরে মেহনত করবে, সে হযরত নূহ আলাইহিস সালামের নহবি নূর পাবে, মুহাম্মাদি মহরে, কারণ আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে তার কওমের দিকে পাঠাইছিলেন। ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি, মেরে মোহতরাম দোস্ত বুজুর্গ, সে কেউ যদি তার নিজের দেশটা নিয়ে ফিকির করে, যেমনি ভাবে মূসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম এবং আরো অনেক নবীকে আল্লাহ তাআলা একটা বিস্তৃত দেশের জন্য পাঠাইছিলেন, এইভাবে মেহনত করে যে দেশের পুরা দেশ, দেশের সমস্ত জেলা, সমস্ত উপজেলা, সমস্ত ইউনিয়ন, সকল পৌরসভা, সকল গ্রাম, সকল পাড়া মহল্লা, সকল মসজিদ, একটাও যেন বাকি না থাকে যেখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহনত নাই। এইভাবে যেখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত মেহনত চলে, পাঁচ কাম চলে, দাওয়াত চলে, গাছ চলে, মশওয়ারা চলে, তালিম চলে, ঘরে চলে, মসজিদে চলে, মহল্লাতে গাছ চলে, বাইরের মহল্লায় গাছ চলে, মাসের তিন দিন জামাত এই জেলার থেকে সেই জেলায় যায়, এই এতটুকুনের জিম্মাদার যে নিজেকে মনে করবে, মেরে মহতরাম দোস্ত বুজুর্গ, সে মুসবি নূর পাবে, মুহাম্মাদি মহাবে, মুসা আলাইহিস সালাম যে নূর পাইছিলেন ওই নূর সে পাবে মুহাম্মাদি মহাবে। মেরে মহতরাম দোস্ত বুজুর্গ, হুজুর সাল্লাল্লাহু আলাইহিস সালামকে বিশেষ রকমের একটা নবুয়তি দেওয়া হয়েছে, সেটা হলো সারা আলম ব্যাপী নবুয়তি দেওয়া হয়েছে। মেরে মহতরাম দোস্ত বুজুর্গ, এখানে আমরা যতজন জমা হয়েছি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, ওই ফিকিরে ফিকিরবান হওয়ার জন্য, ওই কামকে নিজের জিন্দগির মাকসুদ বানানোর জন্য, জিন্দগিতে জিন্দগির মধ্যে ওই তরিকাকে অবলম্বন করার জন্য, যেই তরিকা অবলম্বন করে নবীজি জীবন যাপন করছে, দুনিয়ার কোন সুখ শান্তির জন্য না, দুইটা টাকা দুইটা পয়সা কামাই করার জন্য না, আরাম আয়েশের ভোগ বিলাসের জন্য না, ভোগ বিলাসের জায়গা দুনিয়া না, ভোগ বিলাসের জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, اللهم لا عيش الا عيش الاخره فاغفر الانصار والمهاجره اي الله ভোগ বিলাসের জায়গা তো দুনিয়া না, ভোগ বিলাসের জায়গা তো শুধুমাত্র আখেরাত, আয় আল্লাহ দিনের জন্য যারা সাহায্য করে, দিন দুনিয়াতে জিন্দা হওয়ার জন্য যারা সহযোগিতা করে, আর দিন দুনিয়াতে জিন্দা হওয়ার জন্য যারা ঘর বাড়ি ছেড়ে দূর দূরান্ত চলে যেতে চায়, চলে যেতে থাকে, চলে যায়, তুমি তাদের সকলকে মাফ করে দাও। মেরে মহতরাম দোস্ত বুজুর্গ, দুনিয়াতে ভোগ বিলাসের আনন্দ মুক্তি করার জন্য আল্লাহ তাআলা এই দুনিয়াতে আমাদেরকে পাঠান নাই, এই দুনিয়াতে পাঠিয়েছেন কখনো দিনে মেহনত করবো, সাহায্য করবো, কখনো নিজে আল্লাহর রাস্তাতে বের হয়ে যাব। আমার দুই আমার জীবনে এই দুই দিকই থাকবে, দুইটা তৃষ্ণাই থাকবে, দুই পীর থাকবে, অন্য কোন পীর যেন আমার জীবনের মধ্যে না থাকে। মেরে মোহতরম দুর্গ আল্লাহ তালা শুধুমাত্র আমাদেরকে এই দুনিয়াতে এই জন্য পাঠাইছেন। মেরে মোহতরম দোস্তার বুজুর্গ আল্লাহ তালা কাছে শুক্রিয়া আদায় করা দরকার। যেমন লেখা আছে তাবু ইয়েমেন সারি রাদি আল্লাহ তালা আনো জীবনের শেষ দিন পর্যন্ত শুক্রিয়া আদায় করছেন আমলের দ্বারা। কিসের শুক্রিয়া? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে চলে গেলেন মদিনাতে, সমস্ত আনসারেরা নবীর মেজবান হওয়ার জন্য অর্থাৎ নবীকে মেহমানদারি করার জন্য প্রস্তুত, নবীকে মেহমানদারি করার জন্য প্রস্তুত। মেরে মোহতরম দোস্তার বুজুর্গ সকলেই নবীর মাহবুব, সকলেই নবীর চেহারা। কার বাড়িতে যাবেন, কার বাড়িতে যাবেন না? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই সিদ্ধান্ত আমি উটনির উপরে ছেড়ে দিলাম, আমার উটনি সেখানে বসবে, আমি তার ঘরের মেহমান হব। মেরে মোহতরম দোস্তার বুজুর্গ বাড়ির সামনে যেয়ে উটনি চার হাঁটু গেড়ে বসে পড়ল। এর যখন দেখতেছে এখানে বসতে চাইতেছে, এ খোসা যায় এদিক থেকে আর দশ কদম ওই দিকে যেয়ে বয় বেটা, ও খোসা যায় সামনের দিকে আর দশ কদম সামনে যেয়ে বো, ও বলে যে কানে খোসা যায় পিছনের দিকে, যার দশ কদম পিছনে যা। মেরে মোহতরম দোস্তার বুজুর্গ উটনি কোথাও যাওয়ার জন্য তৈরি না, উটনি ওইখানেই বসে পড়ছে। মেরে মোহতরম দোস্তার বুজুর্গ এই যে বাংলাদেশ দুনিয়ার মধ্যে মর্যাদার দিক দিয়ে কোনো মর্যাদাই যাদের নাই, সব মানুষই কেমন যেন তারা চোখে দেখে, এই বাংলাদেশে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রুহানি উটনি এই টঙ্গীর ময়দানে ঢাকাতে, এই টঙ্গীর ময়দানে রুহানি উটনি হাঁটু কেড়ে বসছে, শুধুমাত্র আল্লাহ তাআলার মেহেরবানি। কোন যোগ্যতা নাই, কোন যোগ্যতা নাই, আল্লাহর মেহেরবানিতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রুহানি উটনি এসে বসছে, যার কারণে আরব আজব চতুর্দিক থেকে মানুষ আসতেছে। এখন আমাদের জীবনের জন্য সিদ্ধান্ত নিতে হবে, হযরত আবু ইমাম সাদি রাদিয়াল্লাহু তাআলার মতো হযরত আবু ইমাম সাদি রাদিয়াল্লাহু তাআলা সিদ্ধান্ত নিয়ে নিলেন, নবীজি যতদিন হায়াতে ছিলেন যত সফরের তাকাজা আসছে সব সফরে তৈয়ার, আবু বকর ওমর ওসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমের জীবনের সকল সফরের জন্য তৈয়ার। ইয়াজিদের নাম মাবিয়া রাদিয়াল্লাহু তাআলার জামানাতে কুস্তুনতুনিয়ে জামাত যাইতেছে উনি তৈয়ার। ওই সময় ওনার অবস্থা এমন ছিল যে নিজে নিজের গায়ে ভর, গায়ের শক্তির উপরে ভর করে উটের উপরে বসার মতো শক্তি ওনার ছিল না। সকলেই আপন জনেরা খায়ের খাজারা তারা হিতাকাঙ্ক্ষী, দিনের হিতাকাঙ্ক্ষী, ওনার হিতাকাঙ্ক্ষী, তারা এসে বুঝাইতে লাগলো যে আপনার এই মুহূর্তে যাওয়ার কি দরকার। বলে যে তোমরা যত কথাই বলো না কেন, আমার সামনে তো একটা জিনিস আছে, সেটা হলো আল্লাহ তাআলার কোরআন। বলতেছে ইনফিরু খিফাফাহু ওয়াসিকালা, তুমি যে অবস্থায় থাকো, সুস্থ থাকো অসুস্থ থাকো, ভারী থাকো হালকা থাকো, ধনী থাকো গরিব থাকো, যে অবস্থায় তুমি আছো না কেন, তুমি আল্লাহর রাস্তাতে বের হয়ে যাও। কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উটনি তার বাড়িতে বসছে। মেরে মোহতরম দোস্তার বুজুর্গ বললেন যে আমি কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যদি আমাকে জিজ্ঞেস করে যে আবু আইয়ুব তোমাকে তো এত কিছু দিয়েছিলাম, এমন মর্যাদা তোমাকে দান করছি, নবীর মেজবান বানাইছি, তুমি আমার জন্য কি নিয়ে আসছো? আল্লাহর কাছে বলবে যে আল্লাহ যতদিন তোমার আয়ুব আবু তোমার আবু আইয়ুবের শরীরে রুহ ছিল ততদিন পর্যন্ত শরীর রুহ দুইটা চলছে, যখন রুহকে তুমি নিয়ে গেছো তখন তোমার আবু আইয়ুবের শরীর তোমার রাস্তাতে চলছে। মেরে মোহতরম দোস্তার বুজুর্গ এই হলো উটনির কদর, এই হলো উটনির কদর। এতদিন কতদিন পর্যন্ত এই মাজমা আসবে, অতদিন পর্যন্ত এই মাজমার আসার গতি অব্যাহত থাকবে, অতদিন পর্যন্ত এখানে লক্ষ লক্ষ মানুষের সমাবেশ হবে, সারা দুনিয়ার মানুষের চোখের পুতুল হিসেবে থাকবে, যতদিন পর্যন্ত আমরা এই মাজমাকে নিয়ে শুধুমাত্র আল্লাহ নবীর দিনকে যেইভাবে মেহনত করে মানুষের দ্বারে দ্বারে পৌঁছাইছেন, ব্যক্তিগতভাবে যেভাবে আমল করছেন, আমরা ব্যক্তিগতভাবে ওইভাবে আমল করব, আর মানুষের দ্বারে দ্বারে যেভাবে পৌঁছানোর জন্য চেষ্টা করব। میرے محترم دوست بزرگ روحانی اٹھنی ততদিন পর্যন্ত বাংলাদেশে থাকবে। আর যদি কোনদিন এই মজমাকে দিয়ে হীন ও স্বার্থকে উদ্ধার করার হাতিয়ার হিসেবে ব্যবহার করব, দুই পয়সা কামায়ের হাতিয়ার হিসেবে সন্ধ্যা সুযোগ হিসেবে ব্যবহার করব, নিজের পোস্ট পজিশন নিজে একটা মহা কিছু এটাকে প্রকাশ করার জন্য প্রমাণ করার জন্য চেষ্টা হব। মেরে মহতরাম দুর্গ এই রুহানি উঠতে এখানে থাকবে না, তার জায়গায় যেখানে হবে সেখানে চলে যাবে। মেরে মহতরাম দুর্গ বলেন, আপনারা আমরা কি রাজি আছে এই কথাটার উপরে যে হাজার আবু এই মানসারির মতো আল্লাহ রাস্তাতে বের হয়ে যাবে? মেরে ভাইও দোস্ত আজিজর বুজুর্গ, হমারা আপকা আকীদা হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বাদ দুনিয়া মে কোই নবী নহীঁ আয়েগা। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নে পেশিনগোই ফরমা দি হে মে বাদ বড়ে বড়ে ফিতনে হোঙ্গে, 30 দাজ্জাল হোঙ্গে, ওয়দাজ্জাল শাররু গায়বিন ইনতাজার, এক বড় দাজ্জাল, লোক নবুবত কে দাবে করেঙ্গে। জেসে হি হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ওয়াফাত হুই হে, মুসলমা কযাব নে নবী হোনে কা দাওয়া কিয়া, এক ঔরত সজা নামি উসনে নবিয়া হোনে কা দাওয়া কিয়া। ফিতনে হোঙ্গে জেসে আজ দুনিয়া কহ রহি হে, হায় ফিতনে, হায় ফিতনে, হায় ফিতনে। সুনো, اس یقین کے ساتھ اس محنت کو کرنا ہے, اپنے آپ کو کھپانا ہے, ہر فتنے کا علاج محمد صلی اللہ علیہ وسلم والی محنت اور آپ کے والی دعوت ہے۔ حضور نے کام کیسے شروع کیا؟ توحید, رسالت اور معاد, یہ تین بنیادیں بتلائی مکہ مکرمہ کی 13 سالہ زندگی میں۔ ایمان کی حقیقت, اس ایمان کے راستے میں حالات آئے, بروسیرت حضرت ابو ذر غفاری رضی اللہ تعالیٰ عنہ کی اور بروسیرت بلال حبشی کی اور برو ابو بکر و عمر و عثمان و علی کو, برو صحابیات کو اور برو ان کے گودوں کے بچوں کو, ہر جگہ تین بنیادیں ہیں, اللہ ایک, محمد صلی اللہ علیہ وسلم اللہ کے رسول برحق, اور جتنے چاہے اچھل لو, جتنے چاہے کود لو, جتنے چاہے ناچ لو, اور جتنی چاہے بغلے بجا لو, مرنا ہے, مرنا ہے, مرنا ہے, مر کے دوبارہ خدا کے سامنے جانا۔ توحید, رسالت اور معاد, مکے والے نہیں مانتے تھے, زعم الذین کفروا ان لن یبعثوا, زعم الذین کفروا ان لن یبعثوا, جیسے اللہ کو ایک نہیں مانتے تھے, محمد الرسول اللہ صلی اللہ علیہ وسلم کو اللہ کا رسول برحق نہیں مانتے تھے, ان کے احکامات, ان کی تعلیمات, ان کی پیروی, ان کا اتباع, اسی نے دنیا آخرت کی سرہوئی افراح بہبود, اس کو نہیں مانتے تھے, ایسے مرنے کے بعد دوبارہ زندہ ہونے کو نہیں مانتے تھے۔ اللہ نے فرمایا, تم یوں سمجھتے ہو کھا لیے, پی لیے, اچھل لیے, کود لیے, ہو گئے, مر گئے, مٹی کے ڈھیر ہو گئے؟ یاد رکھنا, قل لن یبعثوا, یہ آپ کہہ دیجیے, یہ یوں کہتے ہیں کہ یہ اٹھائے نہیں جائیں گے, بلا وربی, کیوں نہیں, میرے رب کی قسم کھا کے کہتا ہوں, لتبعثن ثم لتنبؤن بما عملتم, جو کچھ کرتوت کیے ہیں ایک ایک سامنے آئے گی, وكل انسان الزمناه طائره في عنقه ونخرج له يوم القيامه كتابا يلقاه منشورا. اقرا كتابك. ہر ایک کا نام اعمال توک بنا کے گردن میں ڈالا جائے گا. مکہ مکرمہ کے سارے مجاہدے ساری تکلیفیں, کہیں کہیں کانٹے بچھائے جا رہے ہیں, کہیں تھوکا جا رہا ہے, کہیں مجنو پاگل کہا جا رہا ہے, کہیں گلے میں پانسا ڈالا جا رہا ہے, کہیں شاعر و شاعر کہا جا رہا ہے. آپ کو, آپ کے ماننے والوں کو انگاروں پر, گرم ریت پر تین تین شفٹوں میں بلال کو میاں ابن خلف بدنصیب بڑے کاروبار تھے, 12 جگہ برانچیں تھی, روزانہ کی آمدنی شام کو اس کے پاس آتی تھی اور اس نے یہ قسم کھا رکھی تھی, میری پوری جان, میری ساری عقل و خرد, میری ساری فہم و فراست اور میرے مال کی پائی پائی محمد صلی اللہ علیہ وسلم کا راستہ روکنے, ان کی بات نہ چلنے دینے, ان کی بات, ان کا علم, ان کا عمل, ان کا تقویٰ, ان کی دعوت نہ چلنے دینے کے لیے. حضرت بلال کو خریدا. تم نبی کی ہاں میں ہاں بھرتے ہو, تم نبی کی دعوت کے لبیک کہتے ہو, تم کہتے ہو کہ میری تو قسمت جاگ گئی. لو جی, ایک شفٹ میں صبح سے لے کر سورج میں تمازت آنے تک, تپیش تیز ہونے تک, اس شفٹ کے جتنے آدمی ہیں وہ ساروں کے ذمے بلال کو کانٹے اور سوئیاں چبھونا. شفٹ بدل گئی, دوسری شفٹ والے آئے, ان کے ذمے کیسے بلال کو ننگا کر کے گرم ریت پہ گھسیٹنا, ایسا گھسیٹو ایسا گھسیٹو کہ اس کی چربی سے کب تک, تیسری شفٹ تک. تیسری شفٹ کب شروع ہوگی؟ جب سورج ڈوبے گا. سواد سے لے کے سورج کی تمازت سے لے کے غروب ہونے تک ریت پر گھسیٹنا. تیسری شفٹ کا کام جب ساری رات کوڑے بجاؤ, سر میں لگے, پیٹھ میں لگے, کمر میں لگے, آگے لگے, پیچھے لگے, دائیں لگے, بائیں. ارے بدنصیب یہ کیوں؟ واللیل اذا یغشا والنہار اذا تجلا وما خلق الذکر والانثی ان سعیکم شتا. تم مختلف طبقات میں ہو, تمہاری الگ الگ محنتیں ہیں, یہ چنی ہے وہ چنا ہے, یہ ای ہے وہ آ ہے, ہر ایک کی محنتیں الگ الگ, لیکن سنو, اما من بخل واستغنى وكذب بالحسنى فسنيسره للعسرى. اور اس سے پہلے والليل اذا يغشى والنهار اذا تجلى وما خلق الذكر والانثى ان سعيكم لشتى فاما من اعطى واتقى وصدق بالحسنى فسنيسره للعسرى. کشتیں کریں گے, تعلیم کریں گے, نمازیں پڑھیں گے, ایمان کی دعوت دیں گے, لوگوں کے فکرے جملے کڑوے بول برداشت کریں گے, ہم ان کے لیے اس راستے کو آسان کر دیں. جھوٹ, دھوکہ, ظلم, زیادتی, ناپاک حرکتیں, ناپاک منصوبے, ناپاک اسکیمیں, خدا کی مخلوق کو جانور سے بدتر استعمال کرنے, ان کے لیے بھی اچھل لو, کود لو, کر لو, ہم راستہ آسان کریں گے. لیکن مرنا ہے, مرنا ہے, آگے سب کا کچا چٹا سامنے آ رہا ہے. توحید اللہ ایک ہے, اسی کے قبضے قدرت میں سب کچھ ہے. محمد صلی اللہ علیہ وسلم اللہ کے نبی برحق ہیں, ان کے اتباعی میں دنیا آخرت کی سرخروئی ہے, اور یہ چند روزہ زندگی ہے, مرنا ہے سارے کرائے سارے کیے کرائے کا جواب دے. توحید, رسالت اور آخرت, 13 سال تک اور سارے مجاہدے, ساری تکلیفیں انہی 3 بنیادوں کو ٹھوس حقیقت کے ساتھ دلوں میں اتارنے کے لیے یہ سارے مجاہدے ہوئے. کام کا طریقہ بتلایا ہے, کلمہ سیکھو, کلمہ پورا جب بنے گا, جب لا الہ الا اللہ محمد الرسول اللہ ہوگا. کلمہ سیکھو, اپنی آخرت کو سامنے رکھو, کوئی دیکھے نہ دیکھے, کوئی جانے نہ جانے, کسی کو پتا چلے نہ چلے, اللہ سمیع ہے, بصیر ہے, علیم ہے, حلیم بھی ہے. وحل تیرے علم کے کیا کہنے, عرش کے اٹھانے والے فرشتے روزانہ اللہ کی تسبیح کرتے ہیں, سبحان سبحانک وبحمدک علی حلمک بعد قدرتک. کر تو سب کچھ کر سکتا ہے, تو پہلے کر چکا ہے, زمینوں میں دھسا چکا ہے, قوموں کو تباہی کے گھاٹ اتار چکا ہے, فرعون کو گھر پہ آپ کر چکا ہے, قارون کو دھسا چکا ہے, کسرا اور قیصر کو ٹھوکروں میں ڈال چکا ہے. سبحان الخالق, کیا کہنے تیرے, کیا کہنے تیرے علم کے. قدرت تجھے آج بھی وہی ہے لیکن تجھے چھوڑ رہا. سبحانک وبحمدک, دوسرے 4 کلمے, سبحانک وبحمدک علی عرشک بعد علم. جانتا سب ہے کس نے کہا, کس نے کیا کیا, کس کا حق مارا, کس پہ ظلم کیا, کس کی عزت پہ ہاتھ کیا, کس کے ماں باپ کو رلایا, کس کے بھی بچوں کے ساتھ کیا کیا, سب جانتا ہے. وحدے تیری معافی کے, تیرے قربان, کیسے کیسے پاپیوں کو, کیسے کیسے مجرموں کو, کیسے کیسے گناہوں کو معاف کرتا ہے. اسی لیے ہمیں حضرت رسول پاک صلی اللہ علیہ وسلم کی طرف سے سب سے بڑا انعام جو ملا ہے وہ کام کرنا ہے. کام کرنا ہے, توحید, رسالت, آخرت کو بنیادیں بنا کر, جان اپنی, مال اپنا, اس راستے کے مجاہدوں اور تکلیفوں کو جھیلتے ہوئے, اب پھر ہر ایک کا حق ادا کرنا, صبر کرنا, ہر ایک کو اس پر آمادہ کرنا, ہر ایک کو اللہ کے راستے کی نقل و حرکت پہ ڈالنا. کرتے رہو, کرتے رہو, لگے رہو, کرتے رہو, بدلہ اللہ. ہمارے حضرت جی مولانا انعام الحسن صاحب رحمۃ اللہ علیہ فرما کرتے تھے, مولوی صاحب ہمارا کام تو بہت آسان ہے, ہمارا کام تو بہت آسان ہے. کیوں؟ اس محنت پر جسے جو کچھ لینا ہے وہ آخرت میں اللہ سے لینا ہے. اللہ کون ہے؟ وَإِمِّنْ شَيْءٍ إِلَّا عِنْدَنَا خَزَائِنُ, ہر چیز کے لیے اپنا خزانہ اس کے پاس ہے, وہ بندوں ہی کے لیے. فرماتے تھے کام بہت آسان ہے جب آخرت پر نظر ہو. ہاں, قضیے جب ہوتے ہیں, مسئلے جب ہوتے ہیں, اور کام کرنے والوں میں جھگڑے جب ہوتے ہیں, جب نفس اور نفسانیت, اغراض, دنیا طلبی, حب جاہ, خود غرضی, جب یہ آ جاتی ہے تو پھر کام کام نہیں رہتا, پھر یہی سب کچھ وصول کرنے کی فکر ہوتی ہے. میرے بھائیو, دوستو, عزیزم, اب یہ بات میں پہلے کہہ چکا ہوں, نبوت میں اور فلسفے میں جو فرق ہے, نبی جو کہتے ہیں اور جس کو امت میں دیکھنا چاہتے ہیں, سب سے پہلے عملی نمونہ نبی ہوتے ہیں. جو ان کی نماز امت میں دیکھنا چاہتے ہیں, وہ نماز نبی پڑھ کے دکھا رہے ہیں. جس ایمان کی دعوت نبی دے رہے ہیں اس ایمان کا نمونہ پیش کر رہے ہیں, اور جس آخرت سے ہر ایک کو آگاہ کر رہے ہیں اپنے بارے میں بتا رہے ہیں. کیا بتایا؟ ایک دن مسجد نبوی میں تشریف لائے, آپ کے ساتھ آپ کے چچازاد بھائی حضرت فضل بن عباس رضی اللہ تعالیٰ نما تھے. فرمایا فضل لوگوں کو جمع کر لے, اکٹھا کر لے. آواز لگائی سارے جمع ہو گئے. حضرت رسول پاک صلی اللہ علیہ وسلم منبر پر آپ نے فرمایا لوگوں میرے تمہارے سے جدائی کا وقت بہت قریب آ گیا ہے, اگر تم میں سے کسی کا کوئی حق مجھ پر ہو تو وہ یہاں لے لے. آخرت کا مسئلہ بہت سخت ہے. ایک صحابی کھڑے ہوئے وہاں, یہ نہیں تھا کہاں, ان سے تو ہم بات ہی نہیں کر سکتے, ان سے ان کو تو کچھ کہہ ہی نہیں سکتے, ان کی بس یہ نہیں تھا. حضور ایسے, حضور کے خلفاء ایسے, حضرت عمر منبر پر ہیں اور فرما رہے ہیں اسمعوا واطیعوا, سنو اور مانو. ایک صحابی کھڑے ہوئے, لا نسمع ولا نطیع, سنیں گے بھی نہیں مانیں گے بھی نہیں. بھائی کیا بات ہوئی, کیوں نہیں سنو گے, کیوں نہیں مانو گے؟ سب کے حصے بھی ایک چادر, آپ کے پاس دو چادریں, کہاں سے آئی؟ اب کوئی کسی کو پوچھ سکتا ہے؟ پولیس والے تو نہیں پوچھ سکتے, تنخواہ تو تیری اتنی ہے, یہ مسجد کہاں سے, یہ امپالا کہاں سے, پوچھ سکتا ہے بھائی؟ واہ رے واہ, یہ دعوت, جب آدمی دعوت کو دعوت کے طریقے سے, اللہ ہمارے بزرگوں کی قبروں کو نور سے منور فرمائے, پوری سیرت مبارکہ قرآن اور حدیث کی روشنی میں جو طریقہ کار, جو نہج, جو اصول, جو قربانیاں, جو اخلاص, جو یکسوئی اور آخرت کو سامنے رکھ کر اللہ کا کلمہ بلند ہو جائے, محمد صلی اللہ علیہ وسلم کی ہر ادا و ہر سنت گھر گھر در در پہنچ جائے, اس کو سامنے رکھ کر جو اصول آداب اور نہج و طریقہ کار دیں گے, ایسا کہیں کسی کے لیے انگلی رکھنے کی ضرورت نہیں. کہ جب دعوت اس طرح ہوگی تو اس دعوت کے راستے سے تربیت کیسی ہوتی ہے؟ یہ عمر وہی عمر ہے, مجالسا کسی کی, مجالسی کسی کی, جو عمر کو کھیل لے. مکہ کی جس گلی سے گزر جائے, جس محلے سے میں چلا جائے, سارے مکے میں معروف تھا اور مشہور تھا شیطان من شیاطین مکہ, مکے کے شیطانوں میں ایک شیطان تھے. یہاں تک کہ ایک بڑھیا جا رہی ہے ہجرت کر کے, راستے میں عمر ملا, کہاں جا رہی ہو, کیا کریں, تم تو ہمیں کام کرنے نہیں دیتے, ہمارے راستے میں طرح طرح کی رکاوٹیں تمہاری طرف سے, یہ پابندی ہے, وہ پابندی ہے, یہ پابندی ہے, وہ ہم کچھ کر ہی نہیں سکتے. ملک خدا تنگ نے, ملک خدا تنگ نے, پائے گدا لنگ نے. اللہ کا ملک بہت وسیع ہے, گدا کا اور فقیر کا پیر لنگڑا نہیں ہے. کیا ہوا, کیا ہوا, جا رہی ہوں کیا کروں. عمر کیا کہ صاحب اللہ, اللہ تیری مدد کرے. شوہر آئے, آج تو عجیب واقعہ ہوا جی, جب دعوت اپنے اصولوں کے ساتھ, جب دعوت اپنی صحیح فکروں کے ساتھ, جب دعوت اپنی ہر اغراض سے بالا تر ہو کر, ہر طرح کی اشمیتوں سے بالا تر ہو کر, آج بھی دعوت میں زندگیوں کے بدلنے کی وہی تاثیر. صاحب اللہ, اللہ تیری مدد کرے. شوہر سے کہا, آج کی بات سنی, لوگ روزانہ آج کی خبریں سنی, آج کی خبریں, آج کی تازہ خبر لو جی لو, مکے میں سنو تازہ خبر, خطاب کے بیٹے عمر نے دعائیں دی, ولی بندی اللہ کی کیا سوچ رہی تو؟ سن, میرا تجربہ, میرا مشاہدہ اور میرے بہت سارے قصے دیکھے ہوئے, سن, اگر تجھے کوئی آ کر یوں کہے کہ عمر کا باپ خطاب ہے نا, اس کے پاس گدا ہے, اس نے کلمہ پڑھ لیا, وہ مسلمان ہو گیا, اس کی تصدیق کر دینا, خطاب کے بیٹے عمر کے بارے میں مت سوچنا, جس کے بارے میں یہ ہو دعوت ضلع پیدا کرتی ہے, دعوت استعدادوں کو اجاگر کرتی ہے, جانور سے جانور پرے سے نکال کر آدمیت کی چوٹی تک پہنچاتی, لیکن دعوت دعوت ہو, اس لیے مولانا صاحب رحمتہ اللہ فرماتے تھے کہ جتنے اعمال دعوت ہیں اس پہ آج بھی یقین اور پوری زندگی کی تبدیلی کی تاثیر وہی ہے جو محمد صلی اللہ علیہ وسلم کے زمانے میں تھی. اور مثال دی, جیسے لیمو آپ کے زمانے میں پانی میں نچوڑا جاتا تھا تو پانی ترش ہوتا تھا, کھٹا ہوتا تھا, 1500 سال ہو گئے, لیمو کی تاثیر اللہ نے وہی باقی رکھی ہے, وہ رکشے والا نچوڑے, اسٹیشن کا پولی نچوڑے, بہت بڑے پروفیسر صاحب نچوڑے, علامہ الدہر نچوڑے, ہرمین کا ائمہ نچوڑے, لیمو کی تاثیر ہوئی. اگر لیمو کی تاثیر نہیں بدلی محمد صلی اللہ علیہ وسلم کے زمانے کی, ایمان کی دعوت کی تاثیر, تعلیم کے حلقے کی تاثیر, ذکر کے حلقوں کی تاثیر, اللہ کے نام کی رٹ لگانے کی تاثیر, یہ بدلی نہیں ہے, یہ اعمال دعوت. ہاں لیمو کوئی نچوڑے, لیکن گھروں میں لیمو ہوتے ہیں, وہ ایک شو کیس ہوتا ہے, شاندار کیلا, شاندار سیب, شاندار امرود, شاندار انار, اب کھول کے اس کی سرخی, منہ میں پانی لاؤ, ابا کھا لوں, ابا کیلا, ابا آم, ارے یہ تو دشہری ہے, اے منہ یہ دیکھنے کا ہے, یہ اس میں جہاں پھلوں کا سیٹ ہے وہاں سبزیوں کا بھی سیٹ ہے, اس میں لیمو بھی ہے, وہ ہے پلاسٹک کا, ایک نہیں, دو نہیں, دس نہیں, بیس نہیں, لاکھ نہیں, دس لاکھ نہیں, کروڑ ہاتھ کروڑ, سارا بنگلہ دیش اس پلاسٹک کو نچوڑ لے اور اپنی طاقت لگا دے, ایک بوند اس پہ سے رس نہیں آئے گا, ہے ہی نہیں, تو دیکھنے کا لیمو ہے. اللہ کی قسم, دعوت اپنی اسی تاثیر کے ساتھ ہے, اعمال دعوت اپنی اسی تاثیر کے ساتھ ہے, سب سے پہلے یقینوں کو بدلے گی, اللہ کے غیر کا تعصب نکالے گی, اللہ کی عظمت و بڑائی کو دلوں میں اتارے گی. یہ وہ عمر ہے, بہن کو کتنا مارا, بہنوں کی کیسی پٹائی کی, اب کیا کیا ہوا, لیکن دعوت اپنا اثر دکھاتی ہے, کہتے کہتے تھک, گھروں کی تعلیم, گھروں کی تعلیم, گھروں کی تعلیم, اچھوں اچھوں کی آنے ہے, یہ وہی عمر ہے. آ بھی رہے ہیں تو انعام کے لالچ میں تلوار زہر میں بجائی ہوئی ہے, آنکھوں میں خون اتر رہا ہے, یہ انعام تو میں لوں گا, لیکن جب گریبان پکڑا ہے اور ایک جھٹکے میں کایا پلٹی ہے, آیا تھا جان لینے کے لیے, جان حاضر ہے, اشہد ان لا الہ الا اللہ و اشہد ان محمد رسول اللہ, جب دعوت مجاہدوں کے ساتھ, جب دعوت قربانیوں کے ساتھ, جب دعوت ہر طرح کی عصبیتوں اور اغراض سے بالا تر ہو کر, جب بھی جہاں بھی جو بھی اس محنت کو کرے گا خدا نے آج نہیں قیامت تک کے لیے اس کا اثر رکھا. حضرت عمر سے کہا یہ دو چادریں سب کے حصے میں تو ایک آئی. عمر پھٹ پڑے بدتمیز, مجمع میں اس طرح کی باتیں کرتا ہے سب کے سامنے, نہ پیشانی کے بل پڑا. کیونکہ بڑے حضرت مولانا الیاس صاحب رحمتہ اللہ علیہ اس کو بہت فرماتے تھے, ہمارا کام جتنا سیرت کی روشنی میں ہوتا رہے گا, سیرت حضور کی, سیرت صحابہ کی, اس کام کی تاثیر کا ظہور کام میں جمع ہوگا, کام میں ترقی ہوگی, کام کرنے والوں کو اللہ صفات سے نوازے. فرماتے تھے حضرت عمر رضی اللہ تعالیٰ عنہ نے بہت ہی سنجیدگی کے ساتھ فرمایا, ارے بھائی عبداللہ ہے مجمع میں, صاحبزادے کو بلایا, عبداللہ ہے کیا؟ جی ابا جی حاضر ہوں. بھائی یہ جو کہہ رہا ہے اس کی بات کا جواب دو. باپ بھی ایسے, بیٹے بھی ایسے, اس لیے کہ دربار رسالت سے سب کی تربیتیں ہوئی ہے. دعوت میں تربیت ہے جب دعوت دعوت کے طریقے سے ہو, اور خدا ان کی قبروں کو نور سے منور فرمائے, دعوت کا پورا طریقہ اور سارے اصول آداب دے گئے. جی ابا جی بھائی اس کی بات کا جواب دو. صاحبزادے بھی ایسے تھے, بڑا نالائق آدمی ہے, کون ہے نکل گیا. یوں کہا یوں کہا, ابا کی توہین کرتا ہے, ابا کی شان میں پیشہ نہیں کرتا ہے, کون ہے نکالو اس کو یہاں سے باہر. یوں کہا حضرت عبداللہ ابن عمر رضی اللہ تعالیٰ عنہ نے کہا, ہاں بھائی بات تیری بہت معقول ہے اور تجھے پوچھنے کا حق ہے. بات یہ ہے امیر المومنین کے حصے میں بھی ایک ہی چادر آئی تھی, یہ اوپر کی جو چادر ہے وہ تو میرے حصے کی میں نے ابا کو دی ہے. فوراً کھڑے ہو گئے, فرمائیے نسمع و نطیع. اب سنیں گے بھی مانیں گے بھی, طبیعت میں سیدھ نہیں تھی, طبیعت میں سیدھ نہیں تھی, میں ماننی نہیں. بھائی کھڑی بات سامنے آگے مان لو. وہ تربیت یافتہ تھے محمد صلی اللہ علیہ وسلم کے, کہ جنہوں نے بنیادیں اٹھائی تھی توحید رسالت اور معاد کی. محمد صلی اللہ علیہ وسلم مسجد میں تشریف لائے, فضل ابن عباس سے کہا مجمع کو جمع کیا, اور ممبر پر کھڑے ہو کر یوں فرمایا, لوگوں میری تمہارے سے جدائی کا وقت بہت قریب آ گیا ہے, جس کسی کا کوئی حق مجھ پر ہو وہ مجھ سے لے لے. اس لیے کہ آپ ہی نے پوچھا تھا مفلس کون, تو صحابہ نے کہا تھا جس کے پاس پیسہ پائی نہ ہو. آپ ہی نے فرمایا تھا نہیں, اتنے روزے, اتنی نمازیں, اتنی تبلیغ, اتنا قرآن, اتنا درس و تدریس, اور اتنا اتنی تصدیق, اتنی تعریف, اتنے عمرے, اتنے حج, سب جائیں گے. لط مہادا شت مہادا اہل مہادا سبق مہادا. اس کو تھپڑ مارا تھا, اس کو گالی دی تھی. اور یہ اللہ جزائے خیر دے علماء کرام کو. بعض مرتبہ آدمی آدمی تو تھپڑ نہیں مارتا, دوسرے دے تھپڑ مرواتا ہے. علماء یوں کہتے ہیں کہ اس تھپڑ کا قصوروار وہی ہے, اصل قصوروار وہ ہے جس کے اشارے پر یہ تھپڑ مارا گیا ہے. اس کو آخرت میں بتانا پڑے گا. تو حضور نے تو یہ فرمایا تھا, اب حضور اپنی آخرت. بھائی جس کسی کا کوئی حق ہو. ایک صحابی کھڑے ہوئے, اللہ کے رسول فلانے موقع پر آپ نے فلانے کو مجھ سے کھجوریں دلوائی تھی, وہ کھجوریں ابھی میرے پاس آئی نہیں, میرا قرضہ ہے آپ پر. آپ نے فرمایا فضل ان کی کھجوریں. پھر آپ نے فرمایا ہاں بھائی کوئی اور ہے کسی کا کوئی حق. ایک صحابی کھڑے ہوئے رضی اللہ عنہم اجمعین, اللہ کے رسول صلی اللہ علیہ وسلم, ایک دن آپ نے مجھے چونکا مارا تھا, بھائی تو بھی لے لے بدلا. اللہ کے رسول جا جب آپ نے میرے چونکا مارا تھا, میرے تن کے کپڑا نہیں تھا, آپ نے تو چادر اوڑھ رکھی. پہلے کون کہہ رہا ہے, کس سے کہہ رہا ہے؟ دعوت, دعوت جب بنے گی, ایمان, ایمان جب بنے گا, اللہ کا تعلق جب بنے گا, آخرت جب بنے گی, جب محمد صلی اللہ علیہ وسلم کی قدم بقدم آپ کی پیروی اور آپ کا اتباع ہوگا. لے بھائی بدلا لے لے, ارے چادر لے بھائی, چادر بھی اتار دی. اب چادر اتار دی, وہ آگے بڑھے, انہیں کیوں کا مارنا تھا؟ صحابہ بڑے ذہین تھے, جیسے حضرت سلمان فارسی آئے تھے, کئی جگہوں سے ٹھوکرے کھا کر آئے تھے, اور چوتھے پادری کے پاس سے آئے تھے. اس نے کہا دیکھ, اس نے پوچھا تھا حضرت سلمان فارسی نے, ارے وہ بھی مر گئے, یہ بھی مر گئے, وہ بھی مر گئے, اب ہم کہاں جاویں؟ اس چوتھے نے کہا تھا دیکھ, اب وہ نبی آخر الزمان جن کی آمد کی ہر نبی نے پیشن گوئی کی ہے, ان کی آمد کا وقت قریب ہو گیا ہے اور وہ عرب میں آئیں گے. سلمان کہہ رہے کہ پھر میں ان کو کیسے پہچانوں؟ اس پادری نے تین علامتیں بتلائی تھی, صدقہ وہ نہیں کھاتے, ہدیہ وہ قبول کرتے ہیں, اور ان کے شانے پر, ان کے موڈے پر ایک مہر نبوت کبوتری کے انڈے جتنی گوشت کی گوٹی اٹھی ہوئی. اور یہ یاد رکھنا, یہ یاد رکھنا, کوئی کتنا برا ہو, کوئی کتنا گندگیوں میں ہو, کوئی کتنا ایمان کے خوف میں اور خرابی اور فساد میں ہو, کوئی کتنی لایانی اور بیکار چیزوں میں ہو, لیکن جب حق کی تلاش میں لگتا ہے, طلب صادق کے ساتھ چلتا ہے, تو میں اس کی جھولی بھر دیتا. سلمان آئے ہیں, ایک قافلہ جا رہا تھا. اے بھائی تم لوگ کہاں جا رہے ہیں؟ جیسے قافلہ کہاں جا رہے ہیں؟ بنگلہ دیش. کہاں جا رہے ہیں؟ بنگلہ دیش. کیوں جا رہے ہیں؟ تبلیغ کا اجتماع. یہ ہم بھی چلیں؟ جہاں وہ کوئی میلہ نہیں ہے, وہاں تو چلے لگیں گے, وہاں تو زندگیوں کے سودے ہوں گے, وہاں تو نمازیں ہوں گی, وہاں تو موٹے موٹے آنسو رہیں گے. ہاں بھائی ہم بھی چلیں گے, ہم نے بہت پاپ کیے ہیں, اللہ سے معافی مانگی ہے. ہم سب کے کام آئے ہیں, نبی ہی کے کام نہیں آئے ہیں, بات سمجھیں گے. سلمان بھائی کہاں جا رہے؟ ارے ہم تو عرب جا رہے ہیں. بھائی میں بھی عرب جانا چاہ رہا ہوں, مجھے لے لو. چلو چل دیے, خاصا راستہ پار ہو گئے. ہر طرح کے لوگ ہوتے ہیں. ارے بھائی سفر ہے, لمبا ہے, پیسے کی ضرورت ہے, نکل سے بیچ کھاؤ. سلمان تو بیچا یہودی کے ہاتھ, اور یہودی نے وہ کام لگایا سلمان کے دن میں, کیا چھ گھنٹے اور کیا آٹھ گھنٹے کی ڈیوٹی, لیکچر دے دیا. آ گئے کیا پیریڈ؟ کتنے پیریڈ؟ دو پیریڈ, تین پیریڈ, پورے ہفتے میں دو پیریڈ. اس یہودی نے 12-16 گھنٹے کی ڈیوٹی, دن رات باپ, سارے باپ کو پانی دینا, جس باپ کے پھل تیار ہو, جس درخت کے پھل تیار ہو اس کو اتارنا. حضرت سلمان ایک جگہ درخت چڑھے ہوئے تھے پھل اتارنے کو, کھجورے اتارنے کو. یہ جو یہودی تھا باپ کا مالک, وہ بیٹھا ہوا تھا. اس کا چچازاد بھائی آیا, اگر اب ستیا ناش کیا ہوا؟ میں یہاں ایک آدمی آیا یوں کہتا میں اللہ کا رسول ہوں, اور بھیڑ کی بھیڑ جمع ہو رہی ہے. یہ تو برائیوں میں کہہ رہا سلمان کے تک. آہ بہت قریب پہنچا ہوں, بہت قریب پہنچا ہوں. ارے سلمان رضی اللہ تعالیٰ اترے, اس کی خود من نے سماجت کی, مجھے تھوڑی دیر کی چھٹی دے دیجیے. نہیں کام کرو. پھر ایک موقع نکال کر تھوڑی سی کھجوریں لی, حضرت رسول پاک صلی اللہ علیہ وسلم کی جناب میں حاضر ہوئے. یہ کا صحابہ ہے, لوگ بیٹھے ہیں. ارے بھائی آپ لوگ مسافر ہو, بہت دور سے آئے ہو, یہ تھوڑی سی صدقے کی کھجوریں ہیں, لے لو. بھائی اللہ تجھے خوش رکھے, ہم صدقہ نکھایا کرتے ہیں. اب بغلے بجالی سلمان نے لگ رہا ہے تیر نشانے پر. پہلی علامت موقع دیکھ کر کچھ کھجورے لائے ہدیے کی. کہ بھائی آپ لوگ تو مسافر ہو, آپ تو اچھے لوگ معلوم ہوتے ہو. اچھا وہ اس دن تو آپ نے صدقے کی نہیں لی, یہ تو ہدیے کی ہے, بہت اچھا رکھ دو. دو علامتیں تو پوری ہو گئی, اب وہ مہر نبوت کیسے؟ یاد رکھنا, جب کوئی اللہ کے لیے قربانی دیتا ہے, مجاہدوں کے ساتھ چلتا ہے, خدا اپنا نیوی نظام حرکت میں لاتے ہیں. سارے بیٹھے ہیں سامنے, سلمان بیٹھ گئے پیچھے. اللہ کے غیبی نظام کے تحت چادر اتر گئی, مہر نبوت نظر آئی, آگے بڑھتے بوسہ لیا, اشہد ان لا الہ الا اللہ, اشہد ان لا الہ الا اللہ واشہد انک رسول. ابھی یہ تو بہت پتہ نہیں کہاں کہاں سے آیا ہے, ابھی اس سے کچھ مت پوچھو, اس کی رائے نہیں لینی چاہیے. خندق سارا, خندق میں فرشتوں کا اترنا, دشمن کا اپنی نظروں سے غیبی نظام کو دیکھنا, اس سب کا سنگ بنیاد, اس سب کا اساسی آدمی وہ سلمان فارسی ہے. علاقہ الگ تھا, زبان الگ تھی, لیکن وہاں اصلیت کا نام و نشان نہیں تھا. اب بڑھاتے بڑھاتے سلمان کو سلمان و منا اہل البیت, سلمان و منا اہل البیت. سلمان تو ہمارے گھر کا, سیرت کی روشنی میں یہ ہے کام, چونکہ وہاں بھی تھی ہو. اتنا سارا سب کچھ ہو رہا ہے, بدر بھی ہے, احد بھی ہے, خندق بھی ہے, تبوک بھی ہے, پیٹ پر پتھر بھی ہے, جبکہ ایک ہے تو آپ کے دو ہیں, لیکن اپنی آخرت کے بارے میں؟ ہاں بھائی تو بھی لے لے اپنا بدلہ. انہوں نے بھی مہر نبوت کا بوسہ لے لیا. یہاں سے فارغ ہو کر ازواج مطہرات میں تشریف لے گئے, گھر کی بیویوں کے پاس. بھائی میری تمہاری جدائی کا وقت بہت قریب آ گیا ہے, جس کا جو حق مجھ پر بنتا ہو لے لے. یہ ہے سیرت, یہ ہے سیرت. جو جتنا پرانا, جو جتنا ذمہ دار, جو جتنا بڑا, اس کو اپنی آخرت کا اتنا فکر کہ سب سے بڑے آقا نامدار تاجر مدینہ فخر دو عالم ہیں آپ سب سے زیادہ. اسی لیے آپ فرماتے ہیں تم میں سب سے زیادہ اللہ کو جاننے والا میں, اور تم میں سب سے زیادہ اللہ سے ڈرنے والا بھی. دعوت اپنی جگہ وہی اثر رکھتی ہے. ابو جہل کے گھر میں داخل ہوئی ہے, کیا سورج کی کرنیں بند کمروں میں داخل ہوتی ہوگی جو محمد صلی اللہ علیہ وسلم کی اور آپ کے ساتھیوں کی قربانیوں کی کرنیں ابو جہل کے گھر میں داخل ہوئی ہے اور اکریمہ کو رضی اللہ عنہ بنوا دیا ہے. دعوت اپنی اسی تاثیر کے ساتھ ہے, کلیجہ چبانے والی, اخیر تک اطمینان نہیں ہے. یہاں تک کہ حضرت ہندا جب آئی ہے, دیکھا کہ سارے مکے میں سناٹا, کہاں گئے کہاں گئے, چلتے چلتے دبکتے دبکتے حرم تک پہنچی. دیکھا کہ وہاں تو وہ تو طواف کر رہے ہیں, کوئی مقامی ابراہیم پہ نماز پڑھ رہا, اب کوئی منتظم پہ رہا آہیں بھر رہا ہے اور آنسو بہا رہا ہے. ابھی بھی تو اطمینان نہیں. ہاں ٹھیک ہے, اپنی نماز میں پڑھ رہے ہوں گے, اپنی ہمارے واسطے تو بد دعائی کرتے ہوں گے, ذرا چل کے چپکے سے سنو ان کی بد دعا. اب جو آئی ہے اندھیرا, وہاں کا اس کی لائٹیں تھی جتنے اب حرم ہے, اندھیرے میں آئی خوشی. اے اللہ مکے والوں کو ایک ایک کو ہدایت سے نواز. کیا ان کے دلوں میں اتنی وسعت ہے؟ کلیجہ چربانے والی رضی اللہ عنہا بن رہی ہیں, ناک تان کاٹ کر گلے میں ہار پہننے والا وحش ابن حرب رضی اللہ عنہ بن رہا ہے. دعوت اپنا اثر دکھائے بغیر نہیں رہتی. اگر دعوت اپنے اصولوں پر, دعوت اپنے صحیح نہج پر, دعوت بڑوں کے بتلائے طریقے پر, دعوت قربانیوں کی مقدار کو بڑھاتے ہوئے صرف اور صرف اللہ کو راضی کرنے کے جذبے, یہ ساری سیرت ہماری رہبری کرتا ہے, ساری سیرت ہماری رہبری کرتا ہے. اسی لیے میرے محترم دوست اور بزرگوں, انہیں بولن جو حضور صلی اللہ علیہ وسلم سپشٹ کرے دیے گیسن, پرشکار کرے گیسن যে দাওয়াতের কাম কোথার থেকে শুরু করতে হবে, কিভাবে করতে হবে. দাওয়াতের কাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা জিনিসকে বুনিয়াদ বানায় দাওয়াতের কামকে শুরু করছেন. একটা হলো তাওহীদ, আরেকটা হলো রিসালাত, আরেকটা হলো আখিরাত, পাঁচ. এই তিন জিনিস হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতের বুনিয়াদ. যে লোক সকল আল্লাহ তাআলাকে এক বলে স্বীকার করো, আল্লাহ তাআলাই তোমাদের মাবুদ, আল্লাহ ছাড়া কোন মাবুদ নাই, এই কথাটার বিশ্বাস নিজের অন্তরে বসাও. আর আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত নবী, আল্লাহ তাআলার পক্ষ থেকে রসুল, আমার তরিকাকে তোমাদের নিজের জীবন, নিজেদের জীবন যাপনের জন্য তোমরা অবলম্বন করে নাও. আর তুমি যে কেউ হও না কেন, যে কোনো পরিবেশের হও না কেন, যে কোনো শ্রেণীর হও না কেন, যে কোনো পেশার হও না কেন, তুমি যে কেউ হও না কেন, তোমাকে একদিন মরতে হবে, তোমাকে একদিন মরতে হবে. আল্লাহ তাআলার সামনে তোমাকে উঠতে হবে, আল্লাহ তাআলার সামনে তোমাকে সমঝনে বালে কেউ সোচ করকে হমনে তো সুন লি আব তো তর্জমা হো রা দেখো দাওয়াত ইহি হে খুদ করো দুসরোঁ সে করবাও گش کرو دوسروں سے گش کرواؤ, خود بیٹھو جمو دوسروں کو جماؤ, دعوت کو سمجھو. بولیں جو حضور صلی اللہ علیہ وسلم ایک تو اسپشٹ کرے دیے گئے جو تمہیں جے کے ہو نہ کرو تمہیں مرتے ہو, اللہ تعالی سامنے تمہیں حساب دیتے ہو, تمہارے جیون کرت کرم سب کچھ اپستھت ہو اور تر حساب دیتے ہو. কারণ এগুলাকে বুনিয়াদ বানানোর কারণ ছিল তারা এক আল্লাহ বিশ্বাসে তারা বিশ্বাসী ছিল না, নবীকে তারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসাবে তারা ঈমান থাকত না, এবং আল্লাহ তাআলার সামনে উঠতে হবে এটা তারা মানত না. জামাল্লাযীনা কাফারু আল্লা ইউবাসু, তাদের ধারণা ছিল, তাদের বিশ্বাস ছিল এটা যে তারা কখনো হিসাবের জন্য তাদের উঠতে হবে না, মরে যাবে, শেষ হয়ে যাবে. এজন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তিন জিনিসকে মেহনতের বুনিয়াদ বানিয়ে এই তিন জিনিসের উপর মেহনত শুরু করলেন. মক্কার জীবনে এই তিন জিনিসের উপর দাওয়াতই চলতেছিল, এই তিন জিনিসের দাওয়াত চলতেছিল. কিন্তু দাওয়াতের ময়দান অত নিষ্কণ্টক ছিল না যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেহনত করতেছেন আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো সমস্যার সম্মুখীন হইতেছেন না, এমন না. হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠিন সমস্যার সম্মুখীন মোকাবেলা করতে করতে দাওয়াতের মেহনত করছেন. হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথে কাটা বিছানা হয়তো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছেন. হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন নির্যাতন করা হয়েছে যে ওই জমানার বিবেকবান মানুষেরা বলছে যে কোন ইতিপূর্বে কোন মানুষ কোন পশুর উপরে এরকম নির্যাতন করেনি. হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন অবস্থা ছিল? হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঈমান গ্রহণ করলেন আর উনি বললেন যে আমি তো আসল জিনিসকে পেয়ে দেখতে গেছি, ঈমানের নূর পাইছি, ঈমানের স্বাদ আর ঈমানের মজা পাইছি. উমাইয়া ইবনে খালফ আল্লাহ তাআলার এক দুশমন ছিল, এই দুশ্মনের সম্পদে ছিল ভরা, সম্পদের শেষ নাই, তার দেশে বিদেশে ব্যবসা ছিল, বারোটা দেরান ছিল মক্কাতে, ওই বারো দেরানের থেকে টাকা সন্ধ্যার সময় হিসাব নিকাশ আসত. সে কসম খেয়ে খেয়ে বলত, আমি এবং আমার সম্পদ আমার আমি এবং আমার সম্পদ আর আমার সন্তান আমার সম্পদের পাই পাই একমাত্র মোহাম্মদুর রাসূলুল্লাহ মোহাম্মদের দ্বীনকে যাতে প্রতিষ্ঠিত না করতে পারে, মোহাম্মদের মতবাদ যাতে দুনিয়াতে না চলতে পারে এটাকে ঠেকানোর জন্য এই উমাইয়া ইবনে খালফ মক্কাবাসীদেরকে একত্রিত করে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাস্তি দেওয়ার জন্য তিনটা শিফট করল। এক শিফট সকাল থেকে নিয়ে দুপুরে রৌদ্রের প্রখর হওয়া পর্যন্ত, এরপর থেকে নিয়ে বেলা ডোবা পর্যন্ত রৌদ্রটা ঠান্ডা হওয়া পর্যন্ত, বেলা ডোবার পর থেকে বেলা ওঠা পর্যন্ত তিন শিফটে ভাগ করল। প্রথম শিফট ওনাদের কাজ ছিল যে তারা হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শরীরের মধ্যে কাঁটা দিয়ে খোঁচাবে, কাঁটা ঢুকাবে, পাথরের মধ্যে টানবে, যত রকমের নির্যাতন করা যায় করবে। আর তখন দুপুরে দুটো উত্তপ্ত হয়ে যাবে, বালো পাথি বালো পাথর গরম হয়ে যাবে, তখন আর এক গ্রুপের জিম্মায় তারা গ্রুপের উত্তপ্ত বালুর মধ্যে দিয়ে হযরত বিলালকে টানবে, উত্তপ্ত পানির মধ্যে ওনাকে পাথর চাপা দিয়ে রাখবে, শরীরের থেকে চর্বি বের হয়ে ওই বালু ঠান্ডা হইত। যখন বেলা ডুবে যেত তখন তৃতীয় শিফট চালু হইত, চতুর্দিক থেকে মানুষ কামকাজ থেকে ফারেজ হয়ে বাইতুল্লাহর সামনে আসত, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওখানে খাওয়া করে দেওয়া হইত, আর আম ইজাজত দিয়ে দেওয়া হইত, মারো বেলালকে হাত দিয়া পাথর দিয়া পাও দিয়া চাবুক দিয়া ছড়ি দিয়া যে যা খুশি মারো, মাথায় লাগে লাগুক, চোখে লাগে লাগুক, পায়ে লাগে লাগুক, সে নাকি দিন পাইছে, সে নাকি হক পাইছে, দিনের মজা হকের মজা বুঝাই দিতে হবে। মেরে মহতরম দস্তার বুজুর্গ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাবধান করে গেছেন এই সমস্ত ঘটনাবলীর প্রেক্ষিতে, যে জেনে রেখো দিনের উপরে যারা চলতে চাইতেছে তারা তারা জেনে রাখো, ভবিষ্যতে কেয়ামত পর্যন্ত তোমাদের সামনে ফাতনা ফাসাদের এমন পরিবার আসবে যে চতুর্দিক থেকে অন্ধকার হয়ে আসবে। যেটা আজকে সকলেই উপলব্ধি করে যে ইমানের পথে চলার পথে বাধা, ইমানের উপরে চলার পথে বাধা, ফাতনা ফাসাদে ভরা। মেরে মহতরম দোস্ত বুজুর্গ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে গেছেন, কারণ এতটুকু ইমতিহান এতটুকু পরীক্ষা দিতে হবে। ইমানের কথা বলতে গেলে, ইসলামের উপরে চলতে গেলে, আল্লাহ পড়ার কথা বলতে গেলে, ইমানের দাওয়াত দিতে গেলে, নামাজ কায়েম করতে গেলে বাধা আসবে, হকের উপর চলতে গেলে বাধা আসবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার পরে ত্রিশটা দাজ্জালের আবির্ভাব হবে, ত্রিশটা দাজ্জালের আবির্ভাব হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের কিছুদিন পরেই এই মুসাইলামাতুল কাজ্জাব কাজ্জাব একজন পুরুষ সে নবুয়ত দাবি করল, মিথ্যা নবুয়ত দাবি করল, আর একজন মহিলা মিথ্যা নবুয়ত দাবি করল। মেরে মহতরম দোস্ত বুজুর্গ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলো বলে গেছেন আস্তে আস্তে সবই আমাদের সামনে আসতেছে। সুতরাং দিনের উপরে চলার পথ, দিনের উপরে চলার পথ এত নিষ্কণ্টক না, এত আরামদায়ক না, কিছুটা বিরূপ পরিবেশের মধ্যে থেকে আমাদেরকে অগ্রসর হইতে হবে। মেরে মহতরম দোস্ত বুজুর্গ ওইখান থেকে নাজাতের রাস্তা, নাজাতের মুক্তির রাস্তা হলো নবীওয়ালা তরিকায় দাওয়াতের মেহনত করা, নবীওয়ালা জীবনকে নিজের জীবনে বাস্তবায়ন করা। যদি নবীওয়ালা তরিকায় দাওয়াতের মেহনত চলতে থাকে, নবীর কামকে নিজের জিন্দগির মাকসাদ আমরা বানাই নিতে পারি, নববী তরিকায় মেহনত করতে পারি, নববী সিফাতের সাথে মেহনত করতে পারি, মেহনত মুজাহাদের সাথে মেহনত করতে পারি, নিঃস্বার্থভাবে মেহনত করতে পারি, কোন স্বার্থ যেন আমাদের মধ্যে জড়িত না থাকে। এ কথাটা আরেকটু পরে বলতেছিলেন যে দাওয়াতের মেহনত ততদিন পর্যন্ত চলে যতদিন পর্যন্ত মেহনত কর্নেওয়ালারা নিঃস্বার্থভাবে মেহনত করতে থাকে, আর যখনই মেহনত কর্নেওয়ালাদের মধ্যে সামান্য স্বার্থ অভিযোগই পারে তখন একে অপরকে মানামানি কঠিন হয়ে যায়, যে কেউ তো আমাকে শিখায় না, কেউ তো আমারে পুষে না, আমার কোন মূল্য নাই। যখন কি হিংসা বিদ্বেষের মধ্যে আসে, স্বার্থের মধ্যে আসে, তখন আর দাওয়াতের মেহনতের পরিবেশ থাকে না, দাওয়াতের মেহনত আর দাওয়াতের মেহনত থাকে না। এইভাবে মেহনত করার দ্বারা যে ফল আর ফসলের আশা করা যেতেছিল, ওই ফল আর ফসলের সম্মুখীন হয় না। ভাই হাজর জিয়া আমুল হাসান রহমতুল্লাহ আলাইহি বলতেন যে ভাই, আমাদের মেহনতটা তো খুব সহজ, দাওয়াতের কামটা তো খুব সহজ, কারণ এই কামের বিনিময়ে যা কিছু পাইতে হবে এটা নিতে হবে শুধুমাত্র আল্লাহ থেকে। কাম করব আল্লাহর জন্য, নিব আল্লাহ থেকে। যদি সকলেরই নিয়ত এইটা হয় যে আমি তো আল্লাহর থেকে নিব, আমি কারো কাছ থেকে না, সুবিধা কারো কাছ থেকে নেব না, আমি তো আল্লাহর কাছ থেকে নেব, তাহলে কাম সহজ। আর যখন নাকি কাম করতে করতে পোস্ট চায়, পজিশন চায়, মাকাম চায়, স্বার্থ উদ্ধার করতে চায়, মেরে মস্তার দুর্গ, কাম কঠিনের থেকে কঠিন। তাই হাজরি রহমতুল্লাহ একটা কথা বলতেন, নবতি মেহনত আর দার্শনিকদের মেহনত মধ্যে পার্থক্য আছে। নবতি মেহনত হল নবী যেরকম দিন মানুষের মধ্যে চান, যেরকম সিফত মানুষের মধ্যে দেখতে চান, যেরকম আচার আচরণ মানুষের মধ্যে দেখতে চান, ওইটা সর্বপ্রথম নিজের ভিতরে এনে দেখা, পেশার নমুনা হিসেবে পেশ করে। যেরকম আমল মানুষের মধ্যে দেখতে চান, ওইরকম আমল সর্বপ্রথম নিজে করেন। যেরকম নামাজ উম্মতের মধ্যে দেখতে চান, ওইরকম নামাজ পড়ে নবীজি বলতেছেন যে সল্লু কামা রাআইতুমুনি উসল্লি, এইরকম নামাজ পড়ে যেরকম নামাজ আমি পড়লাম। আর দার্শনিকদের কাম হল একটা ফর্মুলাকে আবিষ্কার করে দেয়, এখন তোমরা এটাকে বাস্তবায়ন করো, আমার জীবনকে তোমরা দেখো না, মেরে বক্তার আব্যস্ত দুর্গ। এই জন্য বারংবার উনি একটা কথা বলতেছেন, হয়তো উনি যতবার বলছেন অতবার আমি খুব নাও বলতে পারি, ভুলে যেতে পারি, একটা কথা বলছেন, সেটা হল নবীওয়ালা কাম যতদিন পর্যন্ত নবী তরিকায় নবীওয়ালা সিফাতের সাথে মুজাহাদার কোরবানির সাথে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি করার জজবায় এই কাম করতে থাকবে, এতদিন পর্যন্ত ফল ওইটাই, ফল ওইটাই যে ফল হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতে ফলছে। কারণ যেমন নাকি মেশাল দিতে দেন হাজরত ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি, মেশাল দিতেন লেবু দিয়া, যে একটা লেবু এটা যদি একজন আনপড় মানুষের চিপে তিতা রস বের হবে, একজন শিক্ষিত মানুষের চিপ দেয় তিতা রস বের হবে, একজন শহরের মানুষের চিপে তিতা রস বের হবে, গ্রামের মানুষের চিপে তিতা রস বের হবে, বয়সী মানুষের চিপে তিতা রস বের হবে, বাচ্চা চিপ দেয় তিতা রস বের হবে, পুরুষ চিপ দেয় তিতা রস বের হবে, মহিলার চিপ দেয় তিতা রস বের হবে। আলেম মহাদেশ শেখুল হাদিস উস্তাদুল আসাতেদা আল্লামা যে কেউ টিপ দিবে তিতা রস বের হবে, আরবের মানুষ টিপ দিলে তিতা রস বের হবে, আজব মানুষ টিপ দিলে তিতা রস বের হবে, কারণ এটা লেবুর মধ্যে রাখা আছে। অনুরূপ ভাবে নবীর মেহনতের মধ্যে সুখ শান্তি নিরাপত্তা উল্ভব মহব্বত দুনিয়া আখেরাতের কামিয়াবি মেরে মোহতরম দস্তর বুজুর্গ রাখা আছে, রাখা আছে, কিন্তু ওই তরিকায় ওই পদ্ধতিতে ওই সিফতের সাথে করতে হবে। নবীর মধ্যে কিরকমের সিফত ছিল উনি বলতেছিলেন যে লেবু কিন্তু আর এক রকমের লেবু আছে, সেটা হল শোকেসে থাকার লেবু, শোকেসে থাকার কলা, শোকেসে রাখার কমলা, শোকেসে রাখার আঙ্গুর, আঙ্গুর শোকেস খোলা পায়ে বাচ্চা লাফতে উঠছে, টকটক আঙ্গুর দেখছে, টকটক করতেছে রসে, বলতেছে আপনা খাই, বলেছে বাবা ওইটা তো খাওয়ার আঙ্গুর না, ওইটা তো দেখার আঙ্গুর। মেরে মোহতারাম দোস্তার বুজুর্গ, নবীওয়ালা কাম যদি নবীওয়ালা সিফতের সাথে না হয়, কোনো হীন স্বার্থ উদ্ধারের জন্য হয়, নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য, নিজের প্রভাব দিয়ে সব সকলকে প্রভাবিত করার জন্য, বা অন্য আসাবিয়ত যদি থাকে, স্বজন প্রীতি থাকে, আঞ্চলিকতা থাকে, আপন পরের মধ্যে পার্থক্য থাকে, কাছে দিয়ে ঘুরঘুর যারা করে তাদের সাথে একরকমের আচরণ, নতুন যারা আসলো তাদের সাথে একরকমের আচরণ যদি থাকে, মেরে মহতরাম দোস্ত বুজুর্গ রাখার নবী আলা মেহনত হবে, এর কোন ফল ফসল দুনিয়া মানুষে দেখবে না, এর দ্বারা দুনিয়ার অন্ধকার দূর হবে না, ফেতনা ফাসাদ খতম হবে না। নবী আলা সিফাত নবী নিজে পয়দা করে দেখাইছে যে কেমন হইতে হবে। বলেন যে কাফেররা যে অবিশ্বাস করত, জামাল্লাযীনা কাফারু ওয়াল্লা ইউবাসুম, তাদের বিশ্বাস ছিল যে কিয়ামতের দিনে তাদেরকে উঠতে হবে না, তাদের পুনর্জীবিত হইতে হবে না। আল্লাহ তাআলা বলেন যে হে তারা মনে ইউবাসু, যে কখনো তারা উঠবে না। আপনি তাদেরকে বলেন আল্লাহ ও রব্বি, হ্যাঁ নিশ্চয়ই আমার রবের কসম, লাতুবাসুন্না তুম্মা লাতুনাব্বাউন্না, আমি অবশ্যই তাদেরকে আবার পুনর্জীবিত করব এবং সকল আমল সম্বন্ধে তাদেরকে আমি অবগত করব, সকল আমাদের ফল মজা আমি তাদেরকে দেব। কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রুহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানসুরা, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, প্রত্যেকটা মানুষকে তার আমলের হাত তার গলার মধ্যে পড়ায় দেওয়া হবে, সকলেই এদের পড়তে পারবে। আল্লাহ তাআলা বললেন ইকরা কিতাবাক, তোমার আমলকে পড়ো, তোমার হিসাবের জন্য তুমি যথেষ্ট। মেরে মহতারাম দোস্তার বুজুর্গ, আল্লাহ তাআলা জানেন, আল্লাহ তাআলা জানতেছেন, আল্লাহ তাআলা দেখেন, আল্লাহ তাআলা দেখতেছেন আমার সকল অবস্থা সম্বন্ধে আল্লাহ তাআলা জানেন, আমার ভিতর আল্লাহ তাআলা জানেন, আমার বাহির আল্লাহ তাআলা জানেন, আমার ভিতরের নিয়ত আল্লাহ তাআলা জানেন, আমার মানুষের অন্তরালে চলাফেরার গতি আর আমার চিন্তা ভাবনার অবস্থা আল্লাহ তাআলা জানেন। মেরে মোহতারাম দোস্তরা বুজুর্গ, আরশ বাহি ফেরেশতা, আটজন ফেরেশতা আছে, আল্লাহ তাআলা আরশকে বহন করে আছে, তারা আল্লাহ তাআলা তাসবিহ পড়ে তাসবিহ বলে সুবহানাকা ওয়া বিহামদিক আলা ইলমি বা'দা কুদরতিক, মহান সুবহান সেই জাত সমস্ত রকম স্তুতিভুক্ত এবং যিনি সমস্ত প্রশংসার অধিকারী। আপনার ওই বুধবারের উপরে আমরা আপনার তারই প্রশংসা করতেছি যে আপনি সবকিছু করার ক্ষমতা রাখেন। আপনি অতীতে কমকে কমকে ধ্বংস করে দিছেন, মাটির মধ্যে ধসাই দিছেন, দুনিয়ার থেকে শেষ করে দিছেন, পাথর দিয়ে তাদেরকে নিশ্চিহ্ন করে দিছেন, এখন ওইটা করার ক্ষমতা আপনার আছে, কিন্তু তা সত্ত্বেও আপনি দেখেও তাদেরকে না দেখার ভান করে আছেন, সবর করে দেখেছেন। এইটা বলার পরে আর চারজন বলে ওঠে সুবহানাকা ওয়া বিহামদিক আলা আফি মা বাদা ইলমিক, সমস্ত তো বলতেছিলেন আগে যেটা বলা হয়েছে যে তোমার ওই গুণের উপরে আমরা প্রশংসা করতেছি, আলা হেলমিকা বাদা হেলমিক, তোমার সয়ে যাওয়া তোমার জানার পরেও। এরপরে দ্বিতীয় চারজন বলে সুবহানাকা ওয়া বিহামদিক আলা আফিকা বাদা কুদরতিক, তোমার প্রশংসা, তুমি সর্বোপরি তুমি মহান, তুমি মহান, যে তুমি বান্দাকে মাফ করে দিতে চাইতেছো, মাফ করে দিতেছো, তোমাকে প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও। মেরে মোহতারাম দোস্তদের বুজুর্গ, এমন যেন না হয় যে আল্লাহ তাআলা তো দুনিয়াতে আমার আচার আচরণকে সয়ে গেলেন, তো আখেরাতে আমি ধরা পড়ে যাই। তাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন সাহাবাদেরকে, বলো সবচেয়ে ফকির কে, নিঃস্ব কে? সাহাবারা বললেন যে যার কাছে কোনো পয়সা নাই, করি নাই, টাকা নাই, সে বলে যে না, সবচেয়ে নিঃস্ব হল ওই ব্যক্তি, নিঃস্ব হল ওই ব্যক্তি যে কিয়ামতের ময়দানে অনেক আমল নিয়ে উঠবে, কিন্তু সে একজনকে থাপ্পড় দিছে, আরেকজনকে গালি দিছে, আরেকজনকে জুলুম করছে, এইভাবে পাওনা তো অনেক। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুইতে বলে দেন নাই, নবী যেটার উপরে মানুষকে উঠাইতে চাইতেছেন এটা উপর নিজে আমল করে দেখাইছেন। একদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজর হাজর বিন আপনি যে চাচাতো ভাই হযরত ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কানিয়া মসজিদে নববীতে হাজির হইলেন, বললেন যে ফজল ডাকো লোকজনদেরকে, তারা যেন একত্রিত হয়ে যায়। হযরত ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ডাকলেন, বললেন হে লোক সকল তোমরা একত্রিত হও। নবী আসতেন, এমনি সকল একত্রিত হয়ে যেতেছিলেন, তারপর তোমার এলান হয়েছে, সকল একত্রিত হয়ে গেল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় ভারাক্রান্ত কণ্ঠে বললেন যে আমার দুনিয়ার থেকে চলে যাওয়ার সময় খুবই ঘরে আসছে, আর অল্প দিনের মধ্যেই হয়তো আমি দুনিয়ার থেকে চলে যাব। তোমার তোমাদের যদি কারো কোনো পাওনা আমার কাছে থাকে, তোমাদের যদি কারো কোনো পাওনা আমার কাছে থাকে, তাইলে তোমরা বলো, আমি তোমাদের সেই পাওনাকে দিয়ে দিতে চাই। আমি দিনে থেকে দুনিয়ার থেকে যেতে চাই না। মেরে মহতরাম দোস্তর দুর্গ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম করে ভাব ধরে বসে দেন নাই যে কারো কোনো কথা বলার অধিকার নাই, কারো কোনো কথা বলার অধিকার নাই, এরকম কোন গম্ভীর হয়ে বসাবার নাই। আজকাল তো এমন অবস্থা, কেউ জিজ্ঞেস করতে সাহস পায় না, পুলিশের বড় বড় অফিসার জিজ্ঞেস করতে সাহস পায় না যে আপনি যেহেতু বড় গাড়িকে চালাইতেছেন, আপনার বেতন কত, আপনার আয় কত, জিজ্ঞেস করতে সাহস পায় না। ডিউটিরত পুলিশে জিজ্ঞেস করতে সাহস পায় না। এরে মহতরাম দোস্তর বুজুর্গ, দরবারে রেসালত এরকম বাধা ছিল না, দরবারে রেসালতের গোলাম যারা তাদেরও এরকম বাধা ছিল না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে রেসালতের গোলামদের মধ্যে অন্যতম ছিলেন। ওইখান থেকে যারা তরবিয়ত পাইছে, যারা শিক্ষা পাইছে, দীক্ষা পাইছে, তাদের মধ্যে অন্যতম ছিলেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার খেলাফতের জামানাতে একদিন মসজিদে বসে বললে ইসমাউ ওয়াতিউ ওয়াতিউ, শোনো এবং মানো। সাধারণ একজন সাহাবী উঠে দাঁড়াইলেন, লা নাসমাউ ওয়ালা নুতিউ, তোমার কথা শুনবো না, তোমারটা মানবো না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা ধমক দেন নাই, নিজের জন্য অপমান কর মনে করেন নাই, কান ধরে বের করে দেওয়ার মধ্যে আর কথা বলেন নাই। বলেন যে বলো কেন, কি হয়েছে, আমার কি অপরাধ? বলে যে বাইতুল মাল থেকে কাপড় ভাগ হয়েছে, এক ছাদের পরিমাণ আমরা সকলে পাইছি, আপনারও একটাই পাওয়ার কথা, কিন্তু আপনার পরনেও একটা, গায়েও একটা, কেন দুটো আপনি নিলেন? দুইটা কোথার থেকে আসলো? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা এদিক ওদিক তাকাইতে লাগলেন, আব্দুল্লাহ কোথায় আছে? হযরত আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা একদিকে ছিলেন, বললেন যে আব্দুল্লাহ জবাব দাও। আব্দুল্লাহ ওই মাদ্রাসারই ছাত্র, ওই দাওয়াতের মাদ্রাসার ছাত্র, ওই তালিমের হালকায় সময় দিনেওয়ালা, ওই জিকিরের হালকায় বসন বসন বসেওয়ালা, ওই নামাজ নবীজির নামাজের মতো নামাজকে পাঠানোওয়ালা, নবীজির আখলাকের মতো আখলাক হাসিল করানোওয়ালা, ওই একই জায়গার ছাত্র, বাপ বেটা একই জায়গার ছাত্র। হযরত আব্দুল্লাহ কোন ধমকি তাকে দিলেন? আমার বাপকে অপমান করার জন্য আসছে, এত বড় সাহস তোমার? কিছুই বললেন না। বলে চাচাদার আপনার কথাই ঠিক, সকল একটা করে পাইছে আর একটা করে পাওয়ার সিদ্ধান্ত ছিল, তা আপনার কথা অনুযায়ী আমারও তো একটা পাওয়ার কথা, আব্বার গায়ের কোনো চাকর ছিল না, আমারটা আমি আব্বাকে দিছি। সাথে সাথে ওই সাহাবি বলতেছেন, হে আমিরুল মুমিনীন, বলেন আপনি যা বলেন তাই শুনব, যা বলেন তাই মানব। মেরে মোহতারাম দোস্তার বুজুর্গ, অমর কি জন্মকাল থেকে এরকম ছিল? অমরের জন্মকাল থেকে এরকম ছিল? অমর সম্মত মক্কাতে প্রচলন ছিল, শয়তান মিন শয়াতিন মক্কা, মক্কার শয়তানের মধ্যে থেকে একটা শয়তান। হযরত উমর তো ছিল সেই, হযরত উমরের হাত থেকে আত্মরক্ষা করতে পারবে এরকম কোন মানুষ ছিল? হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কতল করে 100 উট পুরস্কার দেওয়ার জন্য সে রওনা হয়েছে। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, দায়ীর এগুলো দেওয়ার দেখার কথা না, দায়ী তো হইল, তার উপরে যে কাম দেওয়া হয়েছে ওটা সে করতে থাকবে। কে তাকে পাঠিয়ে আসলো, কে তাকে অপমান করতে চায়, কে তার বিরুদ্ধে দল গঠন করতেছে, এর কোনো খবর নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো খবর নাই, মক্কায় কি পরামর্শ হয়েছে, যারা ইসলাম কবুল করছে তাদেরকে দিনে তালিম দিতেছেন নবীজি। মানুষ জানত না যে ওমানের মধ্যে পরিবর্তন এসে গেছে। এক বুড়ি হিজরত করতেছিলেন, ওমানের সাথে দেখা হইল। আমার ওই বুড়িকে জিজ্ঞেস করতে, আম্মাজি কোথায় যাইতেছ? তাই বুড়ি আল্লাহর বান্দি সে বলতেছে, এখানে আমার থেকে কোনো লাভ নেই, যেখানে আমি আমার দিনের মেহনত করতে পারি না, আমি দাওয়াতের কাম করতে পারি না, যেখানে আমার দিনই স্বাধীনতা নাই, এখানে থাকবো না, এখান থেকে আমি চলে যাব। তাহলে তোমার নবী আল্লাহ তাআলা বললেন, সাহেবিকিল্লাহ, আল্লাহ তোমা তোমাকে সাহায্য করে। এই কথাটা স্বামী যখন শুনল বলে যে বলে কি, ওবরই কথা বলছে যে মক্কাতে একটা কথা রেওয়াজ ছিল যে যদি কোনদিন তোমরা এই কথা শোনো, যেহেতু তার বাপের নাম খাত্তাব, খাত্তাবের গাধাটা কলমা পড়ছে, মুসলমান হয়ে গেছে, বিশ্বের জয়, কিন্তু ওমরের কথা যদি শোনো যে ওমর কলমা পড়ছে, তাহলে তো বিশ্বের জয় না। এই ঘোষণা করে দিয়েছিল সে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে গর্দন আনতে গেছে, নবীজি কলার ধরে ঝাঁকি দিয়ে বলছে যে ওমর, বলার সাথে সাথে ওইখানে কলমা পড়তেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা মুহাম্মাদ আন্নাকা রাসূলুল্লাহ, আমি সাক্ষী দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, সাক্ষী দিতেছি আপনি নিশ্চয়ই আল্লাহ তাআলার রাসূল। মেরে মোহতারাম দোস্তরা বুজুর্গ, দাওয়াতের কাম যখন তার রাসূল মতো চলতে থাকবে, দাওয়াতের কামের মধ্যে যে ফলাফল রাখছে ওই ফলাফল সর্বত্র ক্রমান্বয়ে ওই ফলাফল জাহির হইতে থাকবে, ওই ফলাফলকে কেউ ঠেকাইতে পারবে না, ওই ফলাফল জাহির হবেই। মেরে মোহতারাম দোস্তরা বুজুর্গ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করলেন, এক স্বামী দাঁড়াই গেলেন, ওই দরবারে কোনো বাধা ছিল না, ওই দরবারে কোনো উষ্ণীষ ছিল না, সকলেরই সমান অধিকার ছিল, মেরে মোহতারাম দোস্তরা বুজুর্গ, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু অগ্নি পূজা করতে করতে বিরক্তি এসে গেল, উনি ওই পারস্য থেকে বেরিয়ে পড়লেন, রাজমারি কিতাব যাদের কাছে আছে তাদের কাছে চলে যাব। এক পাদ্রীর কাছে গেলেন, সে পাদ্রী খেপত করতে করতে শেষে মারা গেল, আরেকজনের কাছে গেলেন সেও মারা গেল, আর প্রত্যেকের কাছে উনি জিজ্ঞেস করতেন যে আমি তোমার পরে কার কাছে যাব, সে একজনের কথা বলে দিত। এইভাবে করতে করতে চতুর্থ জনের কাছে গেল, চতুর্থ দিন যখন মৌতের সময় হয়েছে তাকে বলতেন, তোমার পরে আমি কার কাছে যাব, তুমি তো মরতেছ। তা হযরত উনি বললেন যে আর কারো কাছে যাওয়া লাগবে না, আখির নবী সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসার সময় হয়ে গেছে, আরবে জন্ম নেবে, ওই আরবে চলে যাও। বলে যে তাকে চিনবো কেমনে, আমি তো দূরের একজন লোক, আমি তো ওই আরবের লোক, তো আমি চিনবো কেমনে তাকে? বলে যে তার মধ্যে তিনটা আলামত তুমি বাবা, এক নম্বরে আলামত হইল সদকাকে ঘৃণা করবে, সদকাকে গ্রহণ করবে না, হাদিয়া হইলে আনন্দ গ্রহণ করবে। এক নম্বরে আলামত হইল সদকাকে গ্রহণ করবে, উপেক্ষা করে দিবে। দুই নম্বরে আলামত হলো হাদিয়াকে গ্রহণ করবে। তিন নম্বরের আলামত হইল তার পিছে ঘাড়ের সামান্য নিচে দুই বাহুর মাঝখানে ওই কবুতরের ডিমের মতো উঁচা একটু জায়গা আছে, মহলে নবুয়ত হলো এটা। এটা হলো তিন নম্বরের আলামত। ওই পাদ্রী মারা গেল, হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আরবের দিকে রওনা দিলেন। চলতে চলতে কিছু মানুষের সাথে দেখা হলো, কোথায় যাও? বাংলাদেশের ইস্তেমায় দিই। আচ্ছা, ওই ইস্তেমাতে কি হয়? বলে এখানে আল্লাহ রসুলের কথা হয়, আল্লাহ নবীর তরিকা অনুযায়ী চলার জন্য মানুষদেরকে উদ্বুদ্ধ করা হয়, ওইখানে আল্লাহ রসুল বেরিয়ে নবীর নকশায় মানুষের চলে জিন্দগি পরিবর্তন করে। বলে যে আমিও যাবো, বলে অনেক কষ্ট করতে, বলে হোক আমিও যাবো। আচ্ছা, সালমান রাদিয়াল্লাহু তাআলা হয়ে গেলে, কোথায় যাও তোমরা? বলে আমরা আরবে যাই। বলে আমিও তোমাদের সাথে যেতে চাই। বলে তখন চলো। কিছু তো যাওয়ার পরে তারা সব ছিল একজোটের, উনি হলেন আলাদা। বালানন্দ শব্দ রকমের মানুষ আছে, দুষ্ট লোকের শেষ নাই, দুষ্ট লোকও সব জায়গায় আছে। একজনে বললেন যে পয়সা করি শেষ হয়ে গেছে, হিসাব করে খাইতে খাইতে এখন তো আর কোমর সোজা রাখা যায় না, এক কাম করো, ওইটার তো ঠিকানা ছাড়া দূরের থেকে আসছে, কেউ কারোই আপন না পরিচিত না, ওইটাতে বিক্রি করে খাও। হযরত সালমানকে গোলাম হিসাবে বিক্রি করে দিল। এক ইহুদি ওনাকে কিনে নিয়ে গেল, এক ইহুদি কিনে নিয়ে গেল, কিনে নিয়ে তাকে ক্ষেত্রতে লাগাইল ডিউটি, ছয় ঘন্টা আট ঘন্টা ডিউটি না, দৈনিক ষোলো সতেরো ঘন্টা ডিউটি করবে কি। গোলাম আর পশুর মধ্যে কোনো পার্থক্য নাই, পশুর যেমন কোনো বক্তব্য নাই, বলার কোনো ক্ষমতা নাই, ওই জমানের গোলামেরও বলার কোনো ক্ষমতা ছিল না। মেরে বর্তমান দোস্তার বুজুর্গ হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলার একা মানুষ, তার জিম্মা হইল পুরো বাগানে পানি দেওয়া, তার জিম্মা হইল যেখানে যে ফলটা পাকে ওটাকে পেড়ে নিয়ে আসা। একদিন গাছে উঠছে, ফল পাড়তেছে, এর মধ্যে ওই মালিকের চাচাতো ভাই আসছে, মালিক বৈশা দেশে আবার খায় নাকি, মালিক বৈশা দেশে তার চাচাতো ভাই আসছে, বলে যে শেষ হয়ে গেল আমাদের তো আর কিছু, আমাদের চলবে না, আখেরি নবীর আবির্ভাব হয়েছে, দলে দলে মানুষ তার কাছে যাইতেছে, তার উপরে ইমান আনতেছে, এখন আর আমাদের সরকারি মাতারি চলবে না। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা ওই কাছের মাথার থেকে শুনতেছে, বলতেছে বাবা আরে আমার ভাগ্য কাছাকাছি পৌঁছে গেছে। গাছের থেকে নেমে একটা অবসর সময় মালিককে বলতেছে যে আমার একটু অল্প সময়ের জন্য সুযোগ দেন, আমি একটু ঘুরে আসি। মনে করছে মেজর একটু তিনি কি আছে, এখন ছুটি দেবে না, আর একদিন সুযোগ ছুটি নিয়ে গেছে, সামান্য কিছু খেজুর নিয়ে গেছে, তবে অনেক লোকের মধ্যে বসা, বললেন যে আমি তো একজন বিদেশে বাইরের থেকে আসছেন, এখানে তো আপনাদের কোনো ভাগ বাগিচা নাই, জায়গা টাকা নাই, এটা কিছু সব গার খেজুর এটা আপনি নেন। নবীজি মুস্কি হাসি দিয়ে বলতেছেন আল্লাহ তাআলা তোমার ভালো গুরুত্বপূর্ণ করতে, আমি সদকা খাই না, সদকা গ্রহণ করি না, তোমার মালের জন্য খুব দোয়া করে দিলাম। সালমান রাদিয়াল্লাহু তাআলার খুশির দেহও বাওয়া শুরু হয়ে গেছে, আরে একটা তো আলামত পেয়ে গেছি। ওই সেই পাত্রের এক কথা সত্য হয়েছে, ওই দিন ফিরে গেলেন, আবার কয়দিন পরে আসলেন, এসে বললেন যে আপনার বাইরের থেকে মেহমান আসছেন শুনছি, তা আমি আপনাদের জন্য কিছু হাবিয়ে নিয়ে এসছিলাম, খেজুর, আমার নিজের কামাই করা জিনিস, সন্দেহ নাই, আপনি যদি মেহরবানি করে গ্রহণ করতেন। বলে যে হ্যাঁ আল্লাহ তাআলা তোমার কামাইতে বরকত দেখ, হাতিতে হইলে রেখে দাও, দিয়ে দাও। এইবার তো আনন্দ আরো, যে দুইটা তো আলামত পাইলাম, এখন আরেকটা পাওয়ার জন্য মাঝে মাঝে যাইতেন, মানুষ নবীজির সামনে বসার চেষ্টা করত, আর হযরত সালমান পিছনের দিকে বসার চেষ্টা করতেন। মেরে মোহতরাম দোস্ত আর বুজুর্গ, কারো মধ্যে যদি হকের তলব থাকে, হক পাইতে চায়, হকের উপরে চলতে চায়, হক জানতে চায়, হককে মানতে চায়, পরিবেশ পরিস্থিতি যত প্রতিকূলই হোক না কেন, যত উল্টাই হোক না কেন, আল্লাহ তাআলা তার জন্য রাস্তা দিয়ে দেন। একদিন সালমান রাদিয়াল্লাহু তাআলার পিছনে যে বসছেন, চাদর আস্তে আস্তে এদিকে নেমে গেছে, চাদর পিছনের দিকে নেমে গেছে, নেমে যাওয়ার সাথে সাথে সালমান রাদিয়াল্লাহু তাআলা ঘরে নবুওয়াতের মধ্যে চুমা দিছে আর বলতেছে তিনও আলামত পেয়ে গেছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষী দিতেছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এবং আরো সাক্ষী দিতেছি নিশ্চয়ই আপনি, নিশ্চয় আপনি আল্লাহ তাআলার একমাত্র রাসূল। মেরে মোহতরম দোস্তুর্গ, তলব যদি থাকে কোনো কিছু তাকে বাধাগ্রস্ত করতে পারে না, যদি মেহনত তরিকা ঠিক থাকে, তরিকা ঠিক থাকে, জজবা ঠিক থাকে, নিয়ত ঠিক থাকে, ঠিক ঠিক সঠিক সিফাতের সাথে আমলের সাথে যদি মেহনত করে, তাহলে আল্লাহ তাআলার মেহনতের ফল অবশ্যই দেখাবেন। আবু জাহালের ঘরের মধ্যে ইসলামের রোশনি ঢুকে গেছে সঠিক মেহনতের কারণে। আবু জাহালের পুত্র আকরামা রাদিয়াল্লাহু আনহু হয়ে গেছেন নবীর চাচাদার চাচার কলিজার চাবাইয়া খানেওয়ালি, নবীর চাচা হাত পাওয়ার টিপা দিয়া মালা বানাইয়া যে গলায় ধারণ করছিল সে পর্যন্ত ইসলামে ঢুকছে, তরিকা ঠিক ছিল, শুধুমাত্র আল্লাহ থেকে নিয়ন্ত্রণ ছিল, আল্লাহকে রাজি করার যত্ন ছিল, দুনিয়ার কোন লোভ ছিল না, দুনিয়ার কোন লালসা ছিল না, দুনিয়ার কোন আশা দিয়ে ছিল না, আঞ্চলিকতা ছিল না, স্বজন প্রীতি ছিল না, একজনকে সরানো আর একজনকে বাড়ানো এরকম কোন প্রমাণতা ছিল না। মেরে বস্তরা অভ্যস্ত দুর্গ সকলের জন্য সমান অধিকার ছিল, সকলের জন্য সমান অধিকার ছিল। নবী বললেন যে তোমাদের মধ্যে কারো যদি পাওনা থাকে তো আমার কাছে বলো। একজন বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি অমুক দিন অমুকের মাধ্যমে আমার জন্য খেজুর পাঠাইছিলেন, আমি সেই খেজুর পাই নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ফজল রাদিয়াল্লাহু তাআলা বলেন বললেন ফজল ওনার খেজুরটা ওনাকে দিয়ে দাও। আরেকজনে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি একদিন আমাকে খোঁচা দিছিলেন, আমি বড় ব্যথা পাইছিলাম। বললেন তুমিও প্রতিশোধ নিয়ে নাও। বলে জি হ্যাঁ রাসূলুল্লাহ, আমি কেমনে প্রতিশোধ কেমনে হব, আপনি যখন আমাকে খোঁচা দিলেন তখন আমার গায়ে কোনো কাপড় ছিল না, আপনার গায়ের মধ্যে চাদর। নবীজি সাথে সাথে গায়ে থেকে চাদর মোবারককে ফেলে দিলেন। বললেন যে তোমার যেইভাবে খুশি ওইভাবে তুমি প্রতিশোধ নিয়ে নাও, কারণ আখেরাতের মাসলা বহুত কঠিন, আখেরাতের মাসলা বহুত কঠিন, ওইখানে মাফ করাদের কোন সুযোগ নাই। মেনে মোস্তরাম দোস্তর বুজুর্গ, দুনিয়াতে যদি এক কথা কেউ সত্য বলে বলুক, সে দিতে পারলে কোনো সমস্যা নাই, কিন্তু কারো যদি কোনো দাবি থেকে থাকে, কারো হক প্রস্তুতি যদি আমি করে থাকি, তাহলে কেমাতের মাসলের প্রতিশোধ দিতে হবে। চাদর খুলে দেওয়া মাত্র সাহাবিকে নবীর থেকে পেরেশানি প্রতিশোধ নেওয়ার জন্য বলছেন, মাথার মধ্যে ছিল অন্য জিনিস, সাহাবারা বড় বৃদ্ধি ছিলেন, এক দৌড় মহারণ চুমে দিয়ে ধরছে। মেরে মোস্তরাম তোস্তর বুজুর্গ, তারপরে নবীজি ঘরে গেলেন, উম্মাহাতুল মুমিনীনদেরকে একত্রিত করলেন, বলে যে দুনিয়ার থেকে চলে যাওয়ার সময় হয়ে গেছে, তোমাদের কারো ঘরে দাবি দেওয়া পাওনা যদি থাকে আমার উপরে তা তোমরা এটাকে নিয়ে নাও, আমি তোমাদের থেকে আখেরাতের জন্য নিজেকে ফারেক করতে চাই, আখেরাতের জন্য আমার উপরে কোনো দাবি থাকে না। মেরে মোস্তরাম তোস্তর বুজুর্গ ওই নবীজি বলছিলেন যে ফকির হইল ওই লোকটা যে কেমতের মাঝে উঠবে আর অভিযোগের অভিযোগের সারি সারি অভিযোগ তার বিরুদ্ধে থাকবে, অমককে থাপট দিচ্ছে, অমককে গালি দিচ্ছে, অমককে ফেসবুক করছে, অমককে অপমান করছে। আল্লাহ তাআলা সাজা খার করে ওলামাদেরকে, ওলামারা এই হাদিসের ব্যাখ্যা বলতেছেন এমনও হইতে পারে সরাসরি সে তো থাপটটা দেয় নাই, কিন্তু তার ইশারা তার ইঙ্গিতে তার পরামর্শে তার কুপরামর্শে আরেকজনে যে মারছে কেমতের মানে যে ইশারা করছে যে ইঙ্গিত করছে যে পরামর্শ দিতে সেই প্রকৃত পক্ষে সেও থাপ্পড় মান্যওয়ালাদের মধ্যে সমান হবে, তার থেকেও আল্লাহ তাআলা বিনিময় নেবেন। মেরে মোহতরাম দোস্তার বুজুর্গ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতে দূরের কাছের কোনো পার্থক্য ছিল না, নতুন পুরানার কোনো পার্থক্য ছিল না। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলার খন্দকের যুদ্ধের সময় মুসলমান হিসেবে মুসলমানদের কাতারে বসা, মশালার থেকে ওনাকে দূরে সরাইতেন নাই, যাও যাও যাও নতুন থেকে নতুন মুসলমান হয়েছ, কোন চেষ্টায় আসছো, ওই দূরে থাকবো, এখানে আমাদের মশালা হইতেছে না। আরে রায় তো ওনার থেকেও নেওয়া দরকার, রায় ওনার থেকেও নেওয়া দরকার। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলার রায় অনুযায়ী মদিনার চিদ্দিকে পরীক্ষা খনন করা হইল, খন্দ খোঁচা হইল, যে খন্দ খোঁচার মধ্যে সাহাবারা মদিনাতে বসে বসে ইসলামের ভবিষ্যৎকে দেখলেন, রোম জয় হবে, পারস্য জয় হবে, এই সব কিছু সাহাবারা মদিনাতে বসে দেখতে পারলেন। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলার রায়ের কারণে মেরে মোহতরম দোস্তার বুজুর্গ দাওয়াতের মেহনত যতদিন পর্যন্ত তার উসুল মতো হবে, দাওয়াতের মেহনত যতদিন পর্যন্ত মেহনত কর না ওলা আমল করার নিজে যা দাওয়াত দিতেছে তার উপর আমল করতে করতে করবে, তার ইমানটা নবীর মতানো ইমানের মতো হবে, তার নামাজটা নবীর মতানো নামাজের মতো হবে, তার এলেম নবুয়তি এলেমের দ্বারা সে নিজের মধ্যে নবুয়তি এলেমের দ্বারা সে এলেম হাসিল করে সে আলেম হবে। মেরে মস্তর আদর্শের দুর্গ দাঁত দিকির নবীর দিকিরের মতো হবে, মসজিদে নবীর দিকিরের হালকার মতো হবে, তালিমের হালকা মসজিদে নবীর হালকার মতো হবে। মেরে মস্তর আদর্শের দুর্গ যার লেনদেন মহামালাত মহাসারত নবীর মহামালাত মহাসারত মনে হবে, যার ভেতরে জজবা একমাত্র আল্লাহ তাআলার হাজির জন্য হবে, দুনিয়ার এক পয়সা দুনিয়ার কোনো কিছুর জন্য না হবে। তো মেহনত যদি হইতে থাকে কেয়ামত পর্যন্ত এরকম মেহনতের ফলাফল আল্লাহ তাআলা দুনিয়াতে দেখাইতে থাকবেন, যেমনিভাবে কেয়ামত পর্যন্ত লেবু ছিঁড়লে ওই টিপা রস বের হইতে থাকবে, অনুরূপভাবে কেয়ামত পর্যন্ত শহীদের মেহনতের ফলাফল দুনিয়াতে হইতে থাকবে। দলে দলে মানুষ ইমান আর ইসলামের দিকে আকৃষ্ট হয়ে ইমান আর ইসলামের ছায়া তলে জায়গা নিতে থাকবে। বস মেরে ভাইও দোস্ত আজিগর বুজুর্গ, আজ ফেসলা করনা হ্যায় আল্লাহ নে ইস ইনসান কো সফল মখলুকাত বনাযা, আর ইসমে হেওয়ানিয়ত মালকুতিয়ত খিলাফাত কিয়ামত চারো নিসবতে রাখি। ইয়ে জানওয়ার বননা চাহে, হেওয়ান বননা চাহে, ডসনে ওয়ালা সাপ বন সকতা হ্যায়, ডঙ্ক মারনে ওয়ালা বিচ্ছু বন সকতা হ্যায়, খড়ে আদমি কো চিরে ফাড়ে উসকা খুন বহায়ে, এসা চিত্তা এসা চিতা আর ভেড়িয়া ভি বন সকতা হ্যায়। আগর ইয়ে আল্লাহ কি ফরমাবরদারি করতে করতে ফরিশতা হুন ফরিশতা হু, কিছু সে কুছ লেনা না দেনা, মুঝে না আল্লাহ কি ইবাদত করনি হুসকি মাননি হ্যাপনে কো ফরিশতা বানানা চায়, ফরিশতে ওয়ালি সিফাত পেদা করনা চায় কর সকতা হ্যায়, ইয়ে খুদাই রঙ মে রঙনা চাহে সিবগত আল্লাহ, ওমান আহসানু মিন আল্লাহ সিবগত, খুদাই খিলাফত কা জোড়া খুদাই সিফাত কা মজার বননা চাহে, ওর তমাম নবিয়ো কে সরদার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নিয়াবত মে সারে আলম কো আপনি ফিক্রো মে লেকর এক এক ইনসান পর তরস খাতে হুয়ে মোহাম্মদ কে হর উম্মতি সে মোহাব্বত করতে হুয়ে আগে ইয়ে নবী ওয়ালা নবী ওয়ালে রঙ মা রঙনা চাহে, চারো নিসবতে হ্যায় ইন চারো নিসবতো কে সাথ মেহনত কা জোহর হ্যায়, ইয়ে জিস পর মেহনত লাগায়েগা ও বনেগা, ইয়ে খালিস দুনিয়া খালিস জানওয়ার পনা, তো ইয়ে ইনসানো কে মহল্লে মে রহকে ভেড়িয়া হ্যায়, ইনসানো কে শহরো মে রহকে চিতা হ্যায়, ইনসানি ভেষ জোড়ে বোলি মে যে ডঙ্ক মারনে ওয়ালা বিচ্ছু হ্যায়, ইসকি হেওয়ানিয়ত দবে মালকুতিয়ত উভরে, ইসকে লিয়ে রোজা নমাজ হজ যাকাত ঈমান কে সাথ মালকুতিয়ত উভর কে চলি যায়েগি, হেওয়ানিয়ত দব কে চলি যায়েগি, আল্লাহ কে রাস্তে কি নকল ও হরকত কে সাথ, জব তকাজা হ্যায় জান হাজির মাল হাজির জজবাত হাজির, কিসি সে কুছ লেনা না দেনা, হরেক পর শফকত হরেক কে লিয়ে আচ্ছা জজবা, আর নবী ওয়ালি দুআয়ে উম্মত কে গম মে হযরত আয়েশা সে ফরমাতে হ্যায়, জো দুআ তোমারে লিয়ে জিন্দগি মে এক দফে কি হ্যায় আয়েশা, ইয়ে দুআ তো হর নামাজ কে বাদ মে আপনি উম্মত কে লিয়ে করতা হু, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়ালি দুআয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইসকো ভরনে ইসকে ইসমে আনে কে লিয়ে হরেক কো মেহনত কা জোহর দিয়া হ্যায়, ইয়ে ইজতেমা ইসি কে লিয়ে হ্যায় কি হমে ফয়সলা করনা হ্যায়, খুদা হমে হেওয়ানিয়ত সে নিকাল কর মালাকুতি সিফাত সে আরাস্তা ফরমা কর, খুদাই রঙ মে রঙতে হুয়ে নবী কে কাম কো কাম বনা কর নবী কে গম কো গম বনা কর نبی کے لیے نبی والی امت پر شفقتوں کے ساتھ زندگی کے جس کے جتنے دن باقی ہیں کچھ پتا نہیں, لیکن آج اس مجمعے میں اس کا فیصلہ کرنا ہے. جنہوں نے فیصلہ کیا تھا وہ مدینے میں تھے, ایک طبقہ وہ تھا جن کی پوری جان پورا مال, ایک طبقہ وہ تھا جن کی آدھی جان آدھا مال, اور آخری درجے ہر ایک کے ہر سال کے چار مہینے اللہ کے راستے کی نقل و حرکت مدینے سے باہر اور آنے والوں کی پذیرائی نصرت سیکھنا سکھانا, یہ مدینے کا مقامی کام. ہمیں ان تینوں میں سب سے پہلے تو اپنے کو خدا کا خلیفہ نبی کا نمائندہ بنانا, اس کے فیصلے کرنے ہیں. اس کے لیے اپنے حیوانی تقاضوں کو قربان کرنا پڑے گا, دبانا پڑے گا, اور راتوں کو رونا, اللہ کا ذکر قرآن کی تلاوت انفرادی اعمال اسے کرتے ہوئے اللہ کے راستے کی نقل و حرکت عالم پورے کی نیت. خدا مجھے بھی قبول فرمائے, خدا تمہیں بھی قبول فرمائے. اب ہمت کر کے بولو کون کون تیار. مولانا جی میرے محترم دوست اور بزرگوں, اللہ سلامت کے بارے سے اللہ سلامت خالق জন্মগত ভাবে আল্লাহ আমাদের মধ্যে চারটে জিনিসকে রাখছেন, চারটে জিনিসকে আল্লাহ তাআলা রাখছেন. ভাই যারা দাঁড়ান আছে তারা মেহরবানি করে বসে অল্প সময়. একটা হল আল্লাহ তাআলা আমাদের মধ্যে হায়ওয়ানিয়ত রাখছেন, পশুত্বের স্বভাব আল্লাহ তাআলা আমাদের মধ্যে রাখছেন. আর একটা হল ফেরেশতাদের স্বভাব আল্লাহ তাআলা আমাদের মধ্যে রাখছেন. আর একটা হল আল্লাহ তাআলার খলিফা হওয়ার যোগ্যতা স্বভাব আল্লাহ তাআলা আমাদের মধ্যে রাখছেন. এবং আর একটা হল আল্লাহ তাআলার খলিফা হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলার খলিফা হওয়ার সাথে সাথে নবীর না হওয়ার মতো গুণাগুণার যোগ্যতা স্বভাব আল্লাহ তাআলা আমাদের মধ্যে রাখছেন. মানুষ যখন নাকি আল্লাহর হুকুম নবীর তরিকাকে বিসর্জন দিয়ে আল্লাহর হুকুম নবীর তরিকাকে উপেক্ষা করে দুনিয়াতে জীবনযাপন করতে থাকে, তখন তার মধ্যে থেকে শেষের তিনটা সিফত বিলুপ্ত হয়, শুধুমাত্র পশুত্বই তার মধ্যে প্রভাব ফেলে, তখন এই লোকটা সমাজে মানুষের বেশে সাপের মতো যে সাপ হয়ে জীবনযাপন করে, বাঘ হয়ে জীবনযাপন করে, বিচ্ছু হয়ে জীবনযাপন করে, কাউকে ধ্বংস করতেছে, কাউকে কতল করতেছে, কাউকে মাথার থেকে পা পর্যন্ত দুই টুকরো করে দিতেছে. মেরে মোহতারাম দোস্তার বুজুর্গ, হায়ওয়ানের সিফাতের মধ্যে গালিব হয়ে আর কেউ যদি ইমান আনার পরে নামাজ রোজা হজ জাকাতের পাবন্দি করতে করতে পাবন্দি করা শুরু করে দেয়, তাহলে আস্তে আস্তে এই ইবাদতের দ্বারা ইসলামী আকামাত আদায় করার দ্বারা তার ভিতরে ফেরেশতাদের সিফাত পয়দা হইতে থাকে. আর এই ফেরেশতার সিফাত পয়দা হওয়ার পরে এখন যদি সে আল্লাহ তাআলার যে রং, এই রঙে যদি রঙিন হইতে চায়, আল্লাহ খলিফা হইতে চায়, তো মখলুকের খায় খাওয়া শুরু করে দিতে হবে. বিনা স্বার্থে বিনা লোভে বিনা লোভে আল্লাহ তাআলার মখলুককে আল্লাহ তাআলার দিনের দিকে ডাকতে হবে. আর আল্লাহর মখলুককে আল্লাহর দিনের দিকে যখন ডাকতে থাকবে, তখন সে আল্লাহ তাআলার খলিফা হওয়ার দিকে অগ্রসর হইতে থাকবে. এবং এই মেহনতটাকে যদি সে নবীওয়ালা দরদের সাথে উম্মতের খায়ের কা হয়ে নবীওয়ালা দোয়া নবীওয়ালা ফিকির নিয়ে মেহনত করতে থাকে, মেরে মোহতরাম দোস্তার বুজুর্গ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কেমন দয়া ছিল, কেমন মায়া ছিল উম্মতের জন্য. একদিন আম্মা যান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য দোয়া করলেন, ওনার নাম ধরে দোয়া করলেন. হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না এত খুশি হইলেন যে খুশিতে গড়াগড়ি দিতেছেন. বললো যে আয়েশা খুব খুশি হয়েছ? বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার নাম ধরে দোয়া করছেন, বিশেষ করে আমার জন্য দোয়া করছেন, আর আমি খুশি হব না, এর চেয়ে খুশির কথার কি হয়ে যাবে আমার জীবনে, আর কি এর চেয়ে বড় পাওনা হইতে পারে. আয়েশা, যে দোয়া আজকে আমি জীবনে প্রথমবার তোমার জন্য করলাম, এইরকম দোয়া তো আমি দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজের পরে আমার সমস্ত উম্মতের জন্য করি। মেরে মোহতারাম এর আগে শুধু সুবিধা দিতে দিয়ে উম্মত তারা, আরে না হিন্দা পাশে পাশে শুনতেছে ইসলাম কবলের আগে যে আল্লাহ তুমি মক্কার সব মানুষকে হেদায়ত দিয়ে দেবে। আগে বলতেছিলেন মেরে মোহতারাম দোস্তার বুজুর্গ উম্মতের খায়ের কা হয়ে নিজের ভিতরে হায়ানকে খতম করার জন্য আল্লাহ তালার হুকুমের পাবন্দি হয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকাকে নিজের ভিতরে আনতে আনতে আমাদের মেহনতকে নিয়ে সারা দুনিয়াতে ছড়ায় পড়ার সিদ্ধান্ত আজকে আমাদেরকে নিতে হবে। কারণ এর মধ্যে রয়েছে উম্মতের নাজাত, এর মধ্যে রয়েছে উম্মতের মুক্তি, এর মধ্যে উম্মতের হেফাজত, এর মধ্যে উম্মতের দুনিয়া এবং আখেরাতের কামিয়াবি আল্লাহ সফলতা। মেরে মোহতারাম দোস্তার বুজুর্গ সিদ্ধান্ত নেওয়ার সময় হল আজকে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে থেকে যারা সিদ্ধান্ত নিয়েছিলেন তারা হলেন ওই মদিনাবাসী সাহাবারা। সাহাবারা সিদ্ধান্ত নিয়েছিলেন কি সিদ্ধান্ত নিয়েছিলেন, যে তিন রকমের সিদ্ধান্ত নিয়েছিলেন। কেউ দাঁড়ায় গেলেন যে পুরা জান আর পুরা মাল, কেউ দাঁড়ালেন আধা জান আধা মাল। পুরা জান পুরা মাল তারা তারা তো বুঝেই আসছে, আধা জান আধা মাল তারা কি করবে, যে জীবনের আধা বছরের আধা মদিনার বাইরে বছরের আধা মদিনার ভিতরে, মদিনার ভিতরে থেকে যারা মদিনাতে আসবে তাদের খিদমত করব, তাদেরকে খানা খাওয়াব, তাদেরকে মেহমানদারি করব, আর তাদেরকে দিন শিখাব, মসজিদকে আমালে নববী দিয়া মসজিদকে ভরব, এই জন্য মদিনাতে থাকব। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ আজকে আমাদেরকে এরকম সিদ্ধান্ত নিতে হবে, যদি চাই যে সারা দুনিয়া থেকে পশুত্ব খতম হয়ে যাক, মুরুষত্ব সারা দুনিয়াতে প্রতিষ্ঠিত হোক, মানবতা প্রতিষ্ঠিত হোক, আল্লাহর খলিফা হয়ে আমরা জীবনযাপন করতে পারি, নবীর নায়েব হয়ে আমরা জীবনযাপন করতে পারি। কে বলেন এটা আমরা চাই না? কে বলেন? হিম্মত করে করে বলেন নগদ নগদ আল্লাহ রাস্তাতে চলে যাব, এরকম কে কে তৈরি আছে তাহলে ইনশাআল্লাহ সবনে নিয়ত করলি কে কাম কো কাম বনায়েঙ্গে, নবী কে কাম কো আপনা কাম বনায়েঙ্গে, খুদাই রঙ মে রঙেঙ্গে, হেওয়ানিয়ত সে বালাতর হোকর কাম করেঙ্গে, আপনে আপ কো খুদা কা সচ্চা বান্দা বনায়েঙ্গে। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক কবুল করেন। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ দাঁড়াইলাম, আমরা জবাব দিলাম, আল্লাহকে দেখাইলাম, শেষ হয়ে যায় নাই, মেহরবানি করে একটু বসে, যে যেখানে দাঁড়াইছিলাম ওইখানে মেহরবানি করে বসে, কাছে তারা দাঁড়াইছে তারাও বসে পড়ে, মেহরবানি করে বসে, তারাও কালিয়ে মজমা ইহা নেই মিলেগা, আজ রাত মে জিতনা রো সকো, জিতনা খুদা কো মানা সকো, আলম মে হিদায়ত কি হওয়া চলবা সকো। বলেন যে ভাই কালকে বিকাল বেলা কালকে রাত্রে কালকে সন্ধ্যায় এই মজমা এখানে আমরা পাবনা, খালি মাঠ পড়ে থাকবে, আজকে হলো আমাদের এই বছরের জন্য শেষ রাত, আমাকে তো মনে করতে হবে আমার জীবনের শেষ রাত, আজকে যতদূর আল্লাহর কাছে কানতে চাই কানব, আল্লাহর কাছে যতদূর পাইতে চাই চাইব, এবং আল্লাহ তোমাকে যতটুকু আমার কথাটা মানাইতে চাই মানাবো, আজকে রাত্রে তুস্কিলকে শেষ করতে হবে। মেরে মোহতারাম দোস্তার বুজুর্গ দিনের টাকাটা বাকি থাকবে, আর আমি আল্লাহর কাছে চাইতে থাকবো, আমি টাকাটা পুরা করার জন্য তৈরি হব না। মেরে মোহতারাম দোস্তার বুজুর্গ আমার দোয়া।